السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم. له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত অপদস্থ করেন। আল্লাহ পাক তাঁর বন্ধুদেরকে, মমিনদেরকে, সৎকর্মশীলদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন। আল্লাহ পাক কাফিরকে, মুশরিককে, পাপিষ্ঠ গুনাহগারদেরকে, জালেমদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলমিন ন্যায় বিচার ইনসাফের দাঁড়িপাল্লা মিজান কায়েম করেছেন। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ন্যায় বিচারের, ন্যায় নীতির, ইনসাফের বিধানের মানদণ্ড। আজকে তফসির হবে সূরায়ে সুরার। সুরা মানে হচ্ছে পরামর্শ। এই সুরার একটি আয়াতে পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। সুরা মানে মশওয়ারা, যাকে আমরা বলি অনেকে, পরামর্শের কথা। মশওয়ারা শব্দটি আরবি থেকে এসছে, আরবিতে সুরা বলা হয়, মশুরা বলা হয়, ওটাকে উর্দুতে মশওয়ারা বলে, মশওয়ারা। আর আমরা ওটাকে অনেকে সলাহ পরামর্শ, মশওয়ারা এরকম ব্যবহার করে থাকি। তো এই সুরা অর্থাৎ পরামর্শ করা উচিত কোন সিদ্ধান্তের ক্ষেত্রে, আপনজনদের সাথে, জ্ঞানীদের সাথে। এই বিষয়টি শরীয়তের বিষয়। আল্লাহ পাক কোরআনে কারীমের দুটি আয়াতে উল্লেখ করেছেন, তার একটি আয়াত এই সুরায় রয়েছে, সুরায় সুরাতে রয়েছে। সেই শব্দ নিয়ে নামকরণ হয়েছে সুরার, সুরায় সুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা শুরু করেছেন ওহী দিয়ে, যে ওহী আল্লাহ পাক সমস্ত নবী রসুলগণের উপর নাজিল করেছেন এবং শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। যে ওয়াহী হচ্ছে কোরআন করিম, ওই রকমই আগের যে কিতাব সমূহ সেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াহী। ওয়াহী হচ্ছে আল্লাহ পাকের আসমানি বিধান, ওয়াহী হচ্ছে আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের দিনের উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে সেটা দিন, আর ওয়াহী দ্বারা যদি প্রমাণিত না হয় তো সেটা দিন নয়, সেটা আল্লাহ পাকের বিধান নয়। ওয়াহী কোরআনে করিম এবং ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন আর যে সব কাজের স্বীকৃতি দিয়েছেন, সামনে করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এই সূরার প্রথমে দুটি আয়াত পরপর রয়েছে যাতে বিচ্ছিন্ন অক্ষর রয়েছে, হুরুফে মুকাত্তা মানে বিচ্ছিন্ন অক্ষর, যেগুলির উদ্দেশ্য আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। কোরআনে করিমের বিভিন্ন সূরা আর প্রথমে রয়েছে, তার মধ্যে এটি একটি সুরা। হা একটি অক্ষর, মিম, তারপরে দ্বিতীয় আয়াত রয়েছে আইন সিন কাফ, এই পাঁচটি অক্ষর এই সুরার প্রথমে রয়েছে, বিচ্ছিন্ন অক্ষর যার উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। তবে এর আগে অনেকবারই বলেছি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরব জাতিকে, যাদের মাতৃভাষা আরবি ছিল, তারা তাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয়েছে কোরআনে করিমের প্রতি এবং যার প্রতি কোরআন নাজিল হয়েছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ যিনি নাজিল করেছেন আল্লাহ পাক তার প্রতি, যদি তারা ইমান না নিয়ে আসে, বিশ্বাস না করে, তাহলে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই অক্ষরগুলি দিয়ে এই রকমের তোমরা কোন বাণী তৈরি করে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর মোকাবেলা করো, কিন্তু তারা তাতে হার মানতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কাযালিকা ইউহি ইলাইকা, এইভাবেই হে নবী তোমার প্রতি ওহি করেছেন। ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, ওই সব নবী প্রতি ওহি করেছেন যারা আপনার পূর্বে বা তোমার পূর্বে চলে গেছে। যেসব নবী রসুলগণ তোমার পূর্বে চলে গেছে তাদের প্রতিও আল্লাহ পাক ওহি করেছেন। তাহলে ওহি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে নাজিল হয়েছে এবং শেষ নবী মোহাম্মদ সাল্লামের উপর যেমন ওয়াহি নাজিল হয়েছে, তেমনি আগের নবী রসুলগণের প্রতিও ওয়াহি নাজিল হয়েছে। ওহী নাজিল করেছেন কে? ইউহির ফাইল হচ্ছে কর্তা আল্লাহ, ফাইল হচ্ছে আল্লাহ যা পরে এসেছে। আল্লাহ পাক ওহি করেছেন যিনি আল আজিজ, যিনি পরা মহাপরাক্রান্ত বা পরাক্রমশালী, যিনি সর্বজয়ী, আল হাকিম যিনি মহাজ্ঞানী, যিনি বিজ্ঞানময়, যিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করতে চেয়েছেন তাতে কেউ বাধা সৃষ্টি করতে পারে না, কারণ তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, তার কাজে তার কথায় তার উদ্দেশ্যে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। আমাদের মনের চাহিদায় বাধা সৃষ্টি হতে পারে আর হচ্ছেও, আর তিনি প্রজ্ঞাময়, তিনি মহাজ্ঞানী, সুতরাং তিনি যা কিছুই নাজিল করেছেন তাতে রয়েছে মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ। এবং প্রত্যেকটি আল্লাহ পাকের বিধানের, তা বিশ্বাসের বিধান হোক, আকীদাই হোক, অথবা ইবাদত হোক, অথবা হালাল হারাম হোক, আচার আচরণের ক্ষেত্রে আখলাক চরিত্রের সাথে সম্পর্ক হোক, সেই বিধিবিধানের সবগুলিতে রহস্য রয়েছে, হেকমত রয়েছে, তাতে উপকারিতা রয়েছে। যদি আল্লাহ কিছু হারাম করে থাকেন তাতে নিশ্চয়ই রহস্য রয়েছে, কোনো কিছুকে আল্লাহ হালাল করেছেন তাতে অবশ্যই রহস্য রয়েছে, কোন ক্ষেত্রে বলেছেন এই ক্ষেত্রে উজু করতে হবে, উজু তোমার ভঙ্গ হয়েছে, তাতে অবশ্যই রহস্য রয়েছে, কোন ক্ষেত্রে উজু ভঙ্গ হবে না এতে রহস্য রয়েছে, যে কোনো বিধিবিধানে, কারণ তা নাজিল করেছেন আল হাকিম যিনি প্রজ্ঞাময়। এইরকম সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহ পাক যা কিছু করে থাকেন, কাউকে আল্লাহ ছেলে দিলেন না, কাউকে মেয়ে দিলেন না, কাউকে ছেলে মেয়ে কিছুই দিলেন না, কাউকে আল্লাহ অসুস্থ করলেন, কাউকে সুস্থ রাখলেন, কাউকে ধন সম্পদ দিলেন, কাউকে শিক্ষিত হওয়া সত্ত্বেও, বিচক্ষণ হওয়া সত্ত্বেও অভাবই রাখলেন, আল্লাহ পাকের এই সৃষ্টিগত নীতিমালাতেও হেকমত রয়েছে। আল্লাহ পাকের হাকিম নাম হওয়ার এই অর্থ, যেমন আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধানে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, রহস্য রয়েছে, তেমনি আল্লাহ পাকের সৃষ্টিগত নীতিমালাতেও রহস্য রয়েছে। আমরা অনেক সময় বুঝি না, বরং অনেক সময় মনের খেলাফ হয়ে গেলে মনটা বেজার হয়ে যায়। যাচ্ছিলেন এয়ারপোর্টে আপনার সফরের জন্য, আর হঠাৎ করে রাস্তায় বাধা সৃষ্টি হল, পৌঁছিতে পারলেন না আপনি গন্তব্যস্থানে, মন এত খারাপ, ভেঙে পড়েছেন, গেল আমার ভিসা, ভেঙে পড়েছেন, ঠিক না? মনটা খুব খারাপ না? কিন্তু এরপরে কি হবে, এতে আপনার লাভ ছিল না লস ছিল, এরপরের যে লুকায়িত বিষয়গুলি রয়েছে সেগুলি যদি জানতেন তাহলে কখনো মন খারাপ করতেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো অপ্রীতিকর অবস্থা যদি দেখো তাহলে বলো কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ পাক যা চেয়েছেন তাই আল্লাহ নির্ধারিত করেছেন। কয়েক বছর আগে যখন ফ্লাইট দুর্ঘটনা হইল, অনেক লোকের ফ্লাইট ওই ফ্লাইট ছুটে গিয়েছিল, তাদের যে কত মন খারাপ হয়েছিল, কয়েক বছর একমাত্র ঘটনা কত মন খারাপ হয়েছিল, কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে যখন ফ্লাইট ধ্বংস হয়ে গেল তখন তারা কত যে আলহামদুলিল্লাহ পড়লো, যদি মুসলিম হয়ে থাকে, আর যদি অমুসলিমও থাকে তবুও বলছে যে ভালোই হয়েছে, ভালো হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে বলছিল যে কি খারাপ অবস্থা, হ্যাঁ কত খারাপ হইল, হয়রান হয়ে এলাম আর পৌঁছিতে পারলাম না গন্তব্যস্থানে, তাই না? তো এটা একটা উদাহরণ যা দিয়ে আপনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিতে পারেন। যে আপনার একটা চাকরি ছুটে গেল, একটা কাজ ছুটে গেল, এক জায়গায় ক্ষতি হলো, তাতে মনে করিয়েন না যে এতেই আমার খারাপ রয়েছে, বরং এতে হেকমত রয়েছে। আশা আন্তাকরা হুসাই আন, হতে পারে যে কোনো কিছুকে তোমরা খারাপ মনে করেছো, ওয়া জাআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা, আল্লাহ পাক এতে বহু কল্যাণ দেখেছেন, শুধু কল্যাণ না, আল্লাহ বলছেন খাইরান কাসীরা, বহু কল্যাণ দেখেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা কার? লাহু, তার, আল্লাহ পাক রব্বুল আলামিনের, সব কিছুর মালিক আল্লাহ। ওয়াহুয়াল আলিউল আজিম, তিনি সর্বোচ্চ আলী, ওয়াহুয়াল আলিউল আজিম, এটা আয়াতুল কুরসিতে আছে, তাই না? শেষখানে আলী মানে যিনি সর্বোচ্চ, অলুগুন থেকে, অলুগুন মানে হচ্ছে উঁচা হওয়া, সব বেশ মারা বেকাল আলা, আলা বলা হয়েছে এই আলী থেকে, যিনি সর্বোচ্চ, আল আজিম মানে যিনি মহান। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ফাওকাহিন ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাকাদু মানে উপক্রম হওয়া, কাদা একাদু আরবি ভাষায় ওর মানে হচ্ছে কোনো কিছুর উপক্রম হওয়া, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আসমানগুলি উপর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ভীতিতে, আল্লাহ পাক রব্বুল আলমিনের আজমাত এবং জালালের শ্রদ্ধাপূর্ণ ভয়ভীতিতে আসমানগুলির অবস্থা এমন হয়, বিশাল আকাশ, সুবহানাল্লাহ। এবং আসমান মানে শুধু এই আকাশ না, এই আকাশে যত গ্রহ রয়েছে, সূর্য, চন্দ্র, তারকা, নক্ষত্র, কত বিশাল বিশাল গ্রহ রয়েছে, যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা এইসব বুঝেন। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রদ্ধাপূর্ণ ভয়ে ভেঙে পড়ার, চূর্ণ বিচূর্ণ হওয়ার উপক্রম হয়। তাফাত্তার, এতাফাত্তার মানে ভেঙে পড়া, চূর্ণ বিচূর্ণ হয়। এজা সামাউন ফাতারাত, যখন কিয়ামত আসবে তখন আসমান কি হয়ে যাবে, ভেঙে পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন ফাতারাত আর তাফাত্তারাত, বাব শুধু আলাদা, মানে গ্রামারের দিক থেকে কিন্তু অর্থ একই। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, এই বিশাল আকাশ এবং আকাশে যা কিছু রয়েছে যদি আল্লাহর ভয়ে ভেঙে পড়ার উপক্রম হয় তো সাড়ে তিন হাতের মানুষ, আর আকাশ তো দূরের কথা, জমিন তো দূরের কথা, তোমার উপর যদি এক কিলোর পাথর উপর থেকে পড়ে তো তোমার আর খবরই থাকবে না। এই মানুষ কত দুর্বল মানুষ, হলে কার ইনসান ওয়াইফা, তারপর আল্লাহর বিধান মেনে চলো না, আল্লাহকে ভয় করো না, আল্লাহ পাক দেখছেন এ কথা খেয়াল করো না, আল্লাহ পাক সবকিছু শুনছেন, তিনি সামি, তিনি আলিম, তিনি সবকিছু জানছেন, সবকিছু শুনছেন। আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ, ইয়ার আল্লাহ দেখছেন, তোমার হিসাব নেবেন, আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন, সামনে হাজির হইতে হবে, এসব কথা খেয়াল আছে না। আল্লাহ পাক এ কথা বোঝাতে চেয়েছেন যে আসমান যদি ভয়ে ভেঙে পড়ার উপক্রম হয় তো হে মানুষ, তোমাকে যে শরীয়তের বিধিবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে এতে কতটুকু তোমার অন্তরে ভয় আছে। বল মালাইকা, আর আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ সৃষ্টি যারা কত শক্তিশালী, এক একটি ফেরেশতাকে এত শক্তি দেওয়া হয়েছে যে পুরো ফেরেশতার শক্তি নাই, শুধু একটা দানা দিয়ে যদি ধাক্কা দেয় পৃথিবীতে তো পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত শক্তি দিয়েছেন ফেরেশতাদেরকে, চিন্তা করুন। পাহাড়ের ফেরেশতা সম্পর্কে তো তায়েফের ঘটনায় পড়েছেন সিরাতুন নবীতে, পাহাড়ের ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু হুকুম যদি দিলে একটা দুটো পাহাড়কে, যে বড় বড় দুটো পাহাড় আছে তায়েফ আর মক্কা এলাকায়, দুটো পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে এই তায়েফবাসীকে পিষে দিচ্ছি, চাকিতে পিষার মতো করে। কত ক্ষমতা তাহলে ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে। জিবরাইল আলী সাল্লামকে আপন রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পুরো দিগন্ত, দিগন্ত মানে এই দিক থেকে ওই দিক, ধরেন এটা কোন দিক, যদি মুখের আছে এদিক পূর্ব দিক তাহলে এদিক হচ্ছে উত্তর দিক, উত্তর দিক, উত্তর পূর্ব থেকে পশ্চিম পূর্ব এই পুরো দিগন্ত ঘিরে ফেলেছে এক ফেরেশতাতে। ওয়ালা হুসিত তুমি এত জানা, আর তার ৬০০ ডানা রয়েছে, ৬০০ ডানা রয়েছে। এই ফেরেশতারাও কি করে, অসাধ্যহ না, আল্লাহর ভয়ে ভীত হই, আল্লাহর শ্রদ্ধাই, ইউসাব্বিহু না বিহামদি রব্বিহিম, তাদের রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করে থাকে, পবিত্রতা ঘোষণা করে থাকে, পবিত্রতা ঘোষণা করে থাকে। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং এই ফেরেশতা জাতি কত ভালো, কত নেক, কত সৎ, যে তাদের কি উদ্দেশ্য আছে যে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আমরা, আমাদের অন্তর কত সংকুচিত, আমরা কত ছোট মনের লোক, যে নিজের ভাইয়ের জন্য দোয়া করি না উন্নতির, আমার চেয়ে উন্নতি করে যাবে, আমার চেয়ে ভালো হয়ে যাবে, বেড়ে যাবে, কখনো চাই না, নিজ প্রতিবেশীর জন্য কখনো চাই না। হ্যাঁ, ইসলামের শিক্ষা নিয়েও আমার চাইতে বেড়ে যাক বা আমার মতো তারও উন্নতি হোক, এটা কখনো কেউ চাই না, অথচ ইসলামের জ্ঞান হয়তো তার কাছে আছে। এই হলো আমাদের সংকীর্ণ চিন্তাধারা এবং হিংসা বিদ্বেষী মন, পাপিষ্ট মন। ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আর, পৃথিবীতে যারাই আছে তাদের জন্য এই ফেরেশতা কুল আল্লাহর কাছে মার্জনা কামনা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। লিমান ফিল আর, মুমিনদের জন্য মার্জনার কামনা করে যে আল্লাহ মুমিনদেরকে মুসলিমদের যারা বিশ্বাসী তাদেরকে মাফ করে দাও, আর যারা অবিশ্বাসী কাফের মুশরিক গোমরা পথভ্রষ্ট তাদের জন্য হিদায়তের দোয়া করে। এটাই হচ্ছে তাদের জন্য ইস্তিগফার, কারণ কুফরের অবস্থায় থাকবে আর তাদের জন্য ইস্তিগফারের একটি পথ সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আল্লাহর তৌহিদের প্রতিষ্ঠান। যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ব প্রতিষ্ঠা না করবে, যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কারোর জন্য মার্জনা কামনা করা যাবে না। সুতরাং হিদায়তেরই দোয়া। মার্জনা কামনা মানে কাফের অমুসলিমদের ক্ষেত্রে বা যারা মুসলিম হওয়া সত্ত্বেও যারা নাস্তিক, যারা বিদিন, যারা সেকুলার ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, যারা পরকাল সম্পর্কে মোটেই চিন্তা নেই, তাদের পেট আর যৌন চাহিদা ছাড়া আর তৃতীয় কোনো চিন্তা নেই, এরা ওইরকমই, এদের জন্য ফেরেশ তারা হিদায়তের দোয়া করে, আল্লাহ এদেরকে হিদায়ত করো। কত উদারতা তাহলে ফেরেশতাদের অন্তরে, চিন্তা করুন। আলা ইন্নাল্লাহাল গাফুরুর রহিম, শুনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনই হচ্ছেন বড় মার্জনাকারী, গফুর আল্লাহর একটি নাম, আর রহিম তিনি দয়াবান। সুতরাং তিনি যারা ইমানদার তাদেরকে মাফ করে দেন, আর কাফেরদেরকে মাফ করার আরেকটা অর্থ হচ্ছে যে তাদেরকে পাপের সাথে বা পাপিষ্ট গুনাহগারদের মাফ করার অর্থ হচ্ছে যে তাদেরকে সাথে সাথে পানিশমেন্ট দেন না, শাস্তি দেন না, তাদেরকে ছাড় দেন, অবসর দেন, এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর, ষাট বছর, সারা জীবনটা ফিরিয়ে ছেড়ে দিলেন, আল্লাহ ধরলেন না, এটি আল্লাহর মাফ করা নাই। এটা হচ্ছে পাপিষ্ট গুনাহগার কাফেরদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের গফুর হওয়া, রাহিম হওয়া। আল্লাহর কি দয়ার বই প্রকাশ নয়? আল্লাহ কত রহম করছেন যে পাপ করে যাচ্ছেন আল্লাহর জমিনে, আল্লাহর নিয়ামত নিয়ে সবকিছু আল্লাহর, আর গুনাহ করছেন তারপর আল্লাহ ধরছেন না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অমুসলিমদের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, গুনাহগারদের জন্য, আর মুমিনদের জন্য তো আল্লাহ পাকের খাস রহমত আছেই, যারা সত্যিকার অর্থে মুমিন, সৎকর্মশীল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনা তো আছে যে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া, আল্লাহ বলছেন যে আর যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক অভিভাবক, পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ দেবদেবীর পূজা শুরু করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ পীর ফকিরের পূজা শুরু করেছে, আল্লাহ পাককে বাদ দিয়ে কেউ কবর মাজারের পূজা শুরু করেছে, আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি চাওয়া বাদ দিয়ে, রোগের আরোগ্য চাওয়া বাদ দিয়ে কবর মাজারে ওরসে গিয়ে রোগের আরোগ্য তলব করে, সন্তান সন্ততি কামনা করে, মনের কামনা বাসন পূরণ করার আশা রাখে, এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কি আউলিয়া মানে অভিভাবক, পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে, ওহির বিধানকে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, তার উপর সন্তুষ্ট থাকে, এরাও তাতে সামিল। মানুষের আইনকে, কোরআনের আইনকে সরিয়ে দিয়ে কোরআনকে আলমারিতে রাখে বরকতের জন্য, কোরআনকে মসজিদে রাখে বরকতের জন্য, আর বাকি তাদের জীবনে শাসন চলছে মানুষের আইনের, পশ্চিমা ইহুদি নাসারাদের আইনের, আল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনি আউলিয়া, এই সবগুলি দল সামিল। আল্লাহ হাফিজুন আলিম, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদের উপর নজর রাখছেন। হে নবী, তোমার ক্ষমতা নেই যে তাদের হিসাব নিকাশ নেবে, তাদের খোঁজ খবর নেবে, তাদের শাস্তি দেবে, আর এটা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে সত্যকে পৌঁছিয়ে দেওয়া, বাকি আল্লাহ তাদের উপর নজর রাখছেন যে কে কি করছে, আর কখন এদেরকে শাস্তি দিতে হবে, দুনিয়াতে না আখেরাতে, মতের আগে না মতের পরে, মতের আগে দিতে হলে কি ধরনের শাস্তি দিতে হবে, কার সংশোধন হবে, কার সংশোধন হবে না। অনেকে আছে সামান্য একটু ধাক্কা খেয়ে সংশোধন হয়ে গেল, এটা দুর্ঘটনা হলো, একটু বালা মুসিবত আসলো, পারিবারিক সমস্যা হলো, তা অথবা একবার জেলে গেল, তারপর নামাজ দিয়ে চলে আসলো, মুসল্লি ভালো মানুষ হয়ে চলে আসলো, অনেকে হচ্ছে। আবার কেউ আরো খারাপ হচ্ছে, এমনও আছে যা তাদের শয়তানি আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহ হাফিজুন আলিম, আল্লাহ তাদের উপর নজর রাখছেন, আল্লাহ তাদের সুরক্ষাকারী, আল্লাহ তাদের রক্ষণাবেক্ষণে রেখেছেন যে কোথায় যাচ্ছে, আল্লাহ ক্ষমতার বাইরে পালাতে পারবে না, সরকারের নজরের বাইরে পালিয়ে যেতে পারে, কোথায় যে লুকিয়ে গেল আসামি খুঁজেই পাওয়া যায় না। গোটা দেশের যে প্রশাসন ক্ষমতা আছে তা দিয়েও খুঁজে পাওয়া গেল না আসামিকে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে লুকিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ হাফিজুল আলিম, আল্লাহ তাদের উপর নজর রাখছেন। ওমা আনতা আলিহিম বিওয়াকিল, হে নবী তুমি তাদের দায় দায়িত্ব বহন করো না, তোমার উপর এই দায় দায়িত্ব চাপানো হয়নি। তোমার দায়িত্ব নয় যে তুমি যে তাদের হিসাব নিকাশ নেবে, তাদের শাস্তি দেবে, তাদের কি করতে হবে, না। তোমার কাজ হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ অন্য একা আম্মা পারা সুরে বলেছেন, হে নবী তুমি তাদের উপর দারোগা স্বরূপ না, ধরব মারব শাস্তি দেব এটা কাম তোমার নাই, এই কাজটা তোমার নাই। তোমার কাজ হচ্ছে ইন আলাইকা ইল্লাল বালাগ, অন্যায় আল্লাহ বলেছেন তোমার কাজ হচ্ছে একমাত্র বালাগ করে দেওয়া, বালাগ মানে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর দিন পৌঁছে দেওয়া, কোরআনের কথা পৌঁছে দেওয়া, হাদিসের কথা পৌঁছে দেওয়া, আল্লাহর শরীয়ত কি বিশ্বাস করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে আদান প্রদান করতে হবে, কোনটি হালাল কোনটি হারাম পৌঁছে দেওয়া তোমার কাজ। আমা আনতা আলিম ওয়াকিল, তাদের দায় দায়িত্ব তোমার উপর নেই। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আল্লাহ পাক আরো বলছেন যে এইভাবে যেমন আগের নবীদের উপর আমি ওহী করেছি বিভিন্ন কিতাব, তাওরাত ইনজিল নাজিল করেছি, আরো সোহফে ইব্রাহিম মুসা সাহিফা নাজিল করেছি, অনুরূপ আমি হে নবী তোমার প্রতি ওহী করেছি কুরআনান আরাবিয়্যা, কোরআন কি আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। লেতুন জেরা উম্মাল কোরা, যাতে করে প্রথমে তুমি উম্মুল কোরা অর্থাৎ মক্কাতুল মুকাররামার অধিবাসীদেরকে সতর্ক সাবধান করো। উম্মুল কোরা হচ্ছে মক্কার একটি নাম, প্রাচীন নাম উম্মুল কোরা, কারিয়াতুন মানে একটি গ্রাম বা একটি শহর, আর কোরা মানে বহু গ্রাম বা বহু শহর, আর উম্মুন মানে হচ্ছে মা, উম্মুন মানে হচ্ছে মূল আসল, নিজের মাকে মা যেন বলা হয়েছে, মা হচ্ছে ছেলে মেয়েদের আসল মূল। অমল করা সমস্ত শহর সমস্ত গ্রাম সমস্ত জনপদের মূল বা মা হচ্ছে মক্কায় মুকাররমা, এই জন্য বলা হয়েছে যে মক্কায় মুকাররমা সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ ফাকর রব্বুল আলমিনের শহর জমিন ভূমি, আর মক্কায় মুকাররমা আরো যতগুলি এলাকা রয়েছে যে আরবি ভাষা কোরআনে কারীম প্রথম নাজিল হয়েছে, সমস্ত আরব এলাকার প্রাচীন শহর, প্রাচীন শহর মক্কা। মক্কা যখন শহর হয়, মক্কায় জনবস্তি শুরু হয়, তখন মদিনার অস্তিত্ব ছিল না, জিদ্দার অস্তিত্ব ছিল না, না রিয়াদের অস্তিত্ব ছিল, না বাগদাদের অস্তিত্ব ছিল, না বাসরা কুফার অস্তিত্ব ছিল, না কায়রোর অস্তিত্ব ছিল, কিছু ছিল। এই জন্য মূল করা বলা হয়েছে লেতুনদের অম্মাল করা। তাহলে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে যে মক্কাবাসীকে প্রথম সতর্ক সাবধান করে তাদেরকে দাওয়াত দেবে ওহী। ওয়ামান হাউলাহা, আর যারা মক্কার চারপাশে রয়েছে, হাউল মানে চারিদিক, আরবিতে হাউল মানে চারিদিক বলা হয়। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আমাদের চারপাশে বৃষ্টি দাও, আমাদের উপর বৃষ্টি দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন খুব বেশি বৃষ্টি হয়ে গেছিল মদিনায় তখন দোয়া করেছিলেন, হাউলের বহু বচন হাওয়ালি, হাওয়ালাইনা আমাদের চারপাশে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা আমাদের উপর বৃষ্টি দিও না। ওমান হাউলা, যারা চারপাশে, চারপাশে মানে শুধু মক্কার চারপাশে মানে দু চার দশ কিলোমিটার বিশ কিলোমিটার বা দুই একশো কিলোমিটার নিয়ে, চারপাশে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সারা বিশ্বে তোমার দাওয়াত পৌঁছাবে, মানব জাতিকে সতর্ক করবে, কিন্তু প্রথম শুরু করবে উম্মুল কোরা থেকে, মক্কা থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তবায়ন করতে গিয়ে ১৩ বছর দেখছেন বাস্তবে ফল হচ্ছে না, মাত্র কয়েকটা লোক, পাঁচ বছর চলে যাচ্ছে মাত্র ৩০-৪০ জন, পাঁচ বছর, বাকি আরো ৮ বছর, তাই না, ১৩ বছরে ৮ বছরে দেখা গেল মাত্র কয়েকশো লোক, মাত্র কয়েকশো লোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন যে মক্কার লোক ইসলাম কবুল না করলে কি হবে, দেখো বায়াতে আকাবা এসে ওই আকাবা ঘাটিতে এসে মদিনার লোকেরা রাতের অন্ধকারে শপথ করে যাচ্ছেন আমরা ইসলাম গ্রহণ করলাম, আসেন আপনি মদিনা, সুসংবাদ এটা। কিন্তু তারপর আল্লাহ পাকের হুকুম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি মক্কা থেকে বের হচ্ছেন, আল্লাহ পাকের হুকুম হয়েছে বলে তায়েফে গেছেন আবার ফিরে এসেছেন, তায়েফ থেকে ফিরে আসার সময় সেখানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, যেগুলি ঢুকলে তাফসীর আর তাফসীরের সময় আমাদের চলে যাচ্ছে, সে ঢুকছি না, আল্লাহ পাকের রাস্তাতে সুসংবাদ দিয়েছেন। এই তায়েফের মানুষ যদি ইসলাম কবুল না করে, জিনেরও তো ইসলাম কবুল করলো, এটা সুসংবাদ নয় কি, এটা কি আশ্বাস নয় আল্লাহর পক্ষ থেকে যে তোমার উদ্দেশ্যে তুমি কামিয়াব। এই তাইফের মানুষ হৃদায়ত হল না, কিন্তু জিনেরা তো হৃদায়ত হল, মাত্র ফজরের কয়েকটি লাইনের তেলাওয়াত শুনে, কয়েকটি আয়াতের তেলাওয়াত শুনে, চিন্তা করুন আপনি। তারপরে যে বাগানে ঢুকেছিলেন আর বাগানে আঙ্গুর যে পেশ করেছিল, যেই গোলাম সেই গোলাম বিসমিল্লাহ বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খাওয়া শুরু করলেন, তখন সে বলল আমি তো বিসমিল্লাহ খাই অনেকদিন, জীবনে শুনিনি, আরবরা তো কেউ বিসমিল্লাহ বলে না, এই কোথা থেকে বিসমিল্লাহ? বলছে তুমি কোথা থেকে এসছো? ওই গোলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে তুমি কোথাকার? আমি ওই নিনোয়া শহরের। বলছে নিনোয়া মানে ইউনুস আলাইহিস সালামের গ্রাম নিনোয়া, ওই শহরের? বলছে হ্যাঁ ওই শহরের। আপনি ইউনুসের নাম জানেন? আপনি ইউনুস আলাইহিস সালামের নাম জানেন? হ্যাঁ জানবো না কেন, তিনি যেখান থেকে এসছেন সেখান থেকে তো আমি এসছি, অর্থাৎ তিনি যে নবী হয়েছেন আমি তো নবী হয়েছি। সুবহানাল্লাহ, সেই গোলাম তার মনিব মালিকরা কেউ ইসলাম গ্রহণ করছে না, পয়সাওয়ালারা, সেই গোলাম কিন্তু দাস ইসলাম কবুল করছে। এটা কি সুসংবাদ নয়? সুসংবাদ, সুসংবাদ। কিন্তু আল্লাহ ফাকর বলে প্রথম নিজের জাতিকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামবাসীকে, নিজের শহরবাসীকে সত্যের দাওয়াত দিতে হবে। এবং তুমি সতর্ক করবে একত্রিত করার দিন সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে। যে মানুষ তোমরা এই কথা ভাবিও না যে দুনিয়াতে যা করলাম তাই হইল, বাস আর করি কি, এরপর আবার আছে কি? সুতরাং দুনিয়াতে যে উন্নতি করেছে, হক হোক আর না হক হোক, হালাল হোক হারাম হোক, আর বৈধ হোক আর অবৈধ হোক, বেইমানি হোক অথবা আত্মসাত হোক, দুনিয়াতে পয়সাওয়ালা হয়েছে, দুনিয়াতে বড় নেতৃত্ব পেয়েছি, দুনিয়াতে বড় সুখী হয়েছি, ভোগ বিলাসে জীবন যাপন করতে পেরেছি, হ্যাঁ শিক্ষিত হইতে পেরেছি, আর কি, এটাই তো গন্তব্যস্থল, আর এটাই হচ্ছে আমার টার্গেট? নাই টার্গেট না। অতুনেরা ইয়াউমাল জামি, এমন একটা দিন যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জাম, একত্রিত করণের দিন, যেই দিন সমস্ত মানুষকে সমবেত করা হবে, সেই দিন সম্পর্কে মানুষকে সতর্ক করবে। এখানে কাজ করতে এসছো, এটা হচ্ছে কর্মক্ষেত্র, এই কাজের ফলাফল রেজাল্ট ওই দিনে পাবে যেটা কিয়ামতের দিন। সেই দিন সম্পর্কে সতর্ক করে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে সারা জিন্দগিটা চলে গেল, বহু পাপ জুলুম অত্যাচার করলে জবাবদিহি করতে হলো না কোনো মানুষের সামনে, চলে গেলে দুনিয়ার বালা মুসিবত থেকে নিরাপদ তুমি চলে গেলে, কবরে গিয়ে কি হইলো, মরে যাওয়ার পরে কি হইলো মানুষ আর জানতে পারলো না, কিন্তু কিয়ামতের দিনে মানুষ জানতে পারবে। যে ফেরাউন এবং ফেরাউনের চরিত্র যাদের, আজকের হোক আর কালকের হোক, তারা সে বাশার হোক আর কাদ্দাফি হোক, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সেখানে মানুষ জানতে পারবে যে তাদের কি দুর্দশা, তাদের জুলম, তাদের অত্যাচার এবং তাদের পাপিষ্ট জীবন যাপনের জন্য কি মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ পাকের কাছে তারা জানতে পারবে এবং মানুষও সেদিন জানতে পারবে, মানুষের সামনে লাঞ্ছিত অপদস্ত হবে। আল্লাহ পাক তারপর বলছেন লা রাইবা ফি, সেই কিয়ামতের দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ফারিকুন ফিল জান্নাহ, সেই দিন হিসাব নিকাশ হবে, বিচার হবে, নেই প্রতিষ্ঠা করা হবে। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক আয়াতে বলেছেন যে আমি সেই দিন ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব, মাওয়াজিন, আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন, তারাজু কায়েম করবেন, আল কিসত, ন্যায় নিতে, ন্যায় বিচারের, ন্যায় বিচার করার জন্য। ফালা তুযলামু নাফসুন শাইয়া, সেদিন কারো উপর কিঞ্চিত পরিমাণ জুলম অত্যাচার হবে না, সেইদিন ইনসাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ, তখন একদল জান্নাতে যাবে যারা মুমিন এবং সৎকর্মশীল, মুত্তাকি, আল্লাহ ভীরু। ও ফারিকুন ফিস সাইর, আর একদল যারা কাফের, মুশরিক, মুনাফিক এবং এদের চরিত্র মুসলিম জন্মসূত্রে কিন্তু এদের চরিত্র গ্রহণ করেছে, পেট ছাড়া আর এর ঊর্ধ্বে কোনো চিন্তা করেনি, যৌন ক্ষুধা ছাড়া আর এর ঊর্ধ্বে কোনো চিন্তা করেনি, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন, আল্লাহর সামনে আমার কি হক রয়েছে, আল্লাহর প্রাপ্য কি রয়েছে আমার উপর, কোনোদিন সে চিন্তাও করেনি আর পালনও করেনি, এইরকম জন্মসূত্রে শুধু মুসলিম, তারাও ফারিকুন ফিস সাইর, জাহান্নামী দলে ভর্তি হবে। একদল জান্নাতে যাবে, ভাগ্যবান হবে, আর একদল হতভাগা, মরদুদ, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে তারা জাহান্নামে যাবে। সাইর মানে হচ্ছে জ্বলন্ত আগুন, সাইর জাহান্নামের একটি নাম, আর ওর অর্থ হচ্ছে জি ওয়াইদাল জাহিম সুইরাত। আল্লাহ তাআলা বলেছেন যখন জাহান্নামকে কি করা হবে, প্রজ্বলিত করা হবে, জ্বলন্ত আগুন। আল্লাহ পাক চাইলে তাদেরকে একটি জাতিতে পরিণত করতেন, সারা বিশ্বের সমস্ত মানুষ সবাই আদম সন্তান, সুতরাং সবাইকে আল্লাহ পাক চাইলে যদি বাধ্য করতেন তাহলে এক জাতি করতেন, তাদের বিশ্বাস একরকমের, তাদের ইবাদত একরকমের, তাদের আখলাক চরিত্র একরকমের, ফেরেশতা চরিত্র করে দিতে পারতেন, আল্লাহ পাক একরকম করে দিতেন ভালো করার দিক থেকে। আবার যদি আল্লাহ চাইতেন সবাইকে অসৎ করে দিতেন, ইবলিস চরিত্র করে দিতেন, আল্লাহ এটাও করতে পারতেন, এক জাতি তো পরিণত করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে, কিন্তু তাতে পরীক্ষা থাকতো, বাধ্য করে যদি কোনো কাজ করে নেওয়া হয় তাহলে আর পরীক্ষা থাকলো না, পরীক্ষা থাকলো না, আপনি তো বাধ্য, মন চাক আর না চাক আপনি তো করছেনই সেটা, তাহলে আর পরীক্ষা থাকতো না। আল্লাহ পাক যে পরীক্ষার জগতে এখানে সৃষ্টি করেছেন, এই পরীক্ষার জন্য কর্ম করে যেতে হবে। ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশা ফি রহমাতিহি, তবে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে আল্লাহ যাকে চান তার রহমতে প্রবিষ্ট করেন, দাখিল করেন। ওয়াজ্জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়ালা নাসির, আর জালেমদের জন্য কোনো বন্ধুও নেই, অভিভাবক নেই, ওয়ালা নাসির আর কোনো সাহায্যকারীও নেই। সেই দিন যখন বিচার হবে তখন জালেমদের কেউ বন্ধু নাই যে বন্ধু এসে ওখানে সাহায্য করবে। আমি জামিন হয়ে গেলাম, এই আসামিকে জামানতে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলে গেলাম, কেউ হবে না, ওলা নাসির কেউ সাহায্যকারী হবে না। সেখানে ওকালতি করার জন্য উকিল ধরেছি, ব্যারিস্টার ধরেছি, ওখানে কোনো ব্যারিস্টার থাকবে না। ওলা নাসির আমির তাকাজ মিন দুনি আউলিয়া, আল্লাহ পাক বলছেন মুশরিকদের সম্পর্কে যে তারা আল্লাহকে বাদ দিয়ে কি অন্য পৃষ্ঠপোষক তারা সাব্যস্ত করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করেছে, আল্লাহকে বাদ দিয়ে মনে করে অন্য কেউ দিতে পারে, কেউ দাস্তগীর হাত ধরে উদ্ধার করতে পারে, কেউ গৌসুল আজম মহান উদ্ধারকারী আছে, কেউ গরিব নওয়াজ গরিবের দাতা আছে আল্লাহ পাক ছাড়া। আমি তাখাযু মিন দুনি আউলিয়া, কেউ বিদ্যার দেবী আল্লাহকে ছাড়া কেউ বিদ্যার দেবী আছে, কেউ রুজির দেবী আছে, লক্ষ্মী আছে? আমি তাখাযু মিন দুনি আউলিয়া, তার আল্লাহকে বাদ দিয়ে পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে। আল্লাহু আলাইহি ওয়ালি, আল্লাহই তো হচ্ছেন সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক, আল্লাহই হচ্ছেন একমাত্র ওয়ালি এবং তিনি মাওলা। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিসের দোয়াই রয়েছে, আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার নাফসকে আমার হৃদয়কে তুমি তাকওয়া দান করো, তোমার ভয়ভীতি দান করো, পাপমুক্ত জীবন যাপন দান করো। ওয়াজাক্কিহা, আর তাকে পরিশুদ্ধ করো, পাপ পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সর্বশ্রেষ্ঠ সত্তা যিনি পবিত্রতা দান করতে পারেন। আন্তা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি এই নাফসের আমার ওলি এবং তুমি তার মাওলা। ওলি এবং মাওলা এই হাদিসে বলা হয়েছে, আল্লাহ হচ্ছেন মাওলা এবং আল্লাহ হচ্ছেন ওলি। ওয়া হুয়া ইউহিল মাওতা, এবং তিনি মৃতদেরকে জীবিত করে থাকেন। মাওতা মাইয়্যাতের বহুবচন, মৃতদেরকে আল্লাহ পাকই জীবিত করে থাকেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ওমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, এই আয়াত মনে রাখবেন, সূরা আশুর আয়াত নম্বর 10। ওমাখতালাফতুম মিন শাইইন, কোনো কিছুর ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে যদি তোমাদের মাঝে মতবিরোধ হয়, যদি তোমাদের মাঝে বিভক্তি হয়, মতবিরোধ হয়, দলাদলি হয়, এটা করব করব না, এটা জায়েজ না জায়েজ, এটা বিশ্বাস করব না বিশ্বাস করব না, নমিন নূরের না মাটির, আল্লাহ তার আরশে না সর্বত্র, অমাখতালাফ তুমিন শাইইন, ছোট হোক আর বড় হোক, পবিত্রতার মাসলা হোক আর নামাজের মাসলা মাসাইল হোক, আর হালাল হারাম জায়েজ না জায়েজের মাসলা মাসাইল হোক, অমাখতালাফ তুমিন শাইইন, যে কোনো ক্ষেত্রে তোমাদের ইখতিলাফ হোক, এই ইখতিলাফ ধর্মীয় ইখতিলাফ হতে পারে, যে আল্লাহ সন্তুষ্টির পথ ইসলাম না ইহুদি, ইহুদি মতবাদ না খ্রিস্টান মতবাদ না বুদ্ধিজম না হিন্দুইজম, এটা ওর মধ্যে সামিল। যেমন ঠিক তেমনি মুসলিমদের মধ্যে 73 ফিরকা হয়েছে, 73টি দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী, তার মধ্যে কোনটি মুক্তির পথ, কোন লেভেল লাগালে মুক্তির পথ হাসিল হবে? অমাখতালাফতুম মিন শাইইন, যে কোনো তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতবিরোধ হোক না কেন, ফয়সালা কার কাছ থেকে নিতে হবে? ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা তার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপর ন্যস্ত রয়েছে, আল্লাহর উপর অর্পিত হবে, আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা নিতে হবে। আল্লাহ পাকের ফয়সালা কোথায় পাবেন? কোরআনুল কেরিমে, আর পাবেন কোথায়? আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন যাকে ওহি করেছে, তিনি একমাত্র গায়েবের কথা আল্লাহর পক্ষ থেকে জেনেছেন, তার মাধ্যমে আমরা দিন জেনেছি, সুতরাং তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তার হাদিসে, সেখান থেকে ফয়সালা নিতে হবে। এই আয়াতে শুধু আল্লাহর কথা বলা হয়েছে, এবং আল্লাহ যেহেতু রাসূল পাঠিয়েছেন সুতরাং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও শামিল। আর অন্য আয়াতে সূরা নিসার আয়াত নম্বর বলতে পারেন কেউ? 59, আল্লাহ পাকের সাথে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নেতাদেরকেও মানো, নেতা দুনিয়ার নেতা শাসকদেরকেও মানো, আদুনিয়ার নেতা তোমার বাড়ির বাবা যে নেতা তাকে মানো, কোম্পানির মালিক বস ফোরম্যান সুপারভাইজার ওপরে যারা আছে তাদেরকে মানো, বড় ভাই যদি মালিক হয় তোমাদের ছোটদের আর বাবা নেই হয়তো তাকে মানো, এইগুলি যেমন সামিল তেমনই ধর্মীয় নেতা মানে আলেম ওলামাদেরকে মানো। উলিল আমর আল্লাহ বহু বচন বলেছেন, শুধু একজনের কথা বলা হয়নি যে কোন একজন 1200-1300 বছর আগে কোন একজনে অমর সাহেব এসেছেন তাকে মানা, আর সেটা হচ্ছে চারটাতে সীমিত করে দেওয়া, চার একটা মানতে হবে। এই আয়াত এর দলিল নয়, যেমন মজহাবের মুকাল্লিদরা মনে করে যে এই আয়াত মানে হয় হানফি হইতে হবে, না শাফি হইতে হবে, না মালিকি হইতে হবে, না হাম্বলি হইতে হবে, এটা মিথ্যা অপব্যাখ্যা। আল্লাহ বলেছে উলিল আমরি মিনকু, তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, দুনিয়ার নেতা হইতে পারে আর ধর্মীয় নেতা অর্থাৎ যাদের কাছ থেকে দিনের মাসলা মাসাইলের সমাধান পাবে। তাহলে আপনাকে মাসলা মাসাইলের সমাধানের জন্য কোন জীবিত আলেমকে খুঁজতে হবে, একজন মৃত ব্যক্তি 1200 বছর আগে চলে গেছেন, তিনি এটা বলেছেন কি বলেননি, লোকেরা হয়তো তার নামে চালিয়ে দিয়েছে, আপনি কি করেই জানবেন যে এটা তার সিদ্ধান্ত। তারপরে আপনি সৌদি আরবে হইতে একজনকে পাচ্ছেন, দেশে গিয়ে তাকে ফেলেন আরেকজন পেলেন, যার কাছ থেকে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি বুঝতে পারছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আশা করি তিনি দলিল ছাড়া কথা বলেন না, সুতরাং কোরআন সুন্নাহ ফয়সালা তার কাছেই পাব, তার কাছে জানবে। জনসাধারণকে শরীয়তের প্রত্যেকটি মাসলা মাসাইলের দলিল প্রুফ জানার প্রয়োজন করে না, জানলে ভালো কথা, কেউ জানার চেষ্টা করে শিখুক সারা জীবনটাই শিখার জীবন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে দলিল জানতে হবে যে এটার দলিল কি ওইটার দলিল কি। আল্লাহ এই বড় দায়িত্ব সাধারণ মানুষের উপর চাপাননি, তবে এই দায়িত্ব অবশ্যই আছে যে সজাগ হয়ে আমি যার মাসলা যার ফতোয়ার উপর আমল করছি তিনি কি আল্লাহ এবং রসুলের প্রতিনিধিত্ব করছেন, তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাইন করেছেন, আসলে কোরআন হাদিসের কথা বলছেন। ইবনে কাইয়িম রহমাতুল্লাহ একটি কিতাব আছে ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সাক্ষরকারী। তাহলে যারা ফতোয়া দিবে, যারা হালাল হারাম বলবে, যারা আলেম সমাজ, যারা আকীদার কথা এটা বিশ্বাস করা যায় বিশ্বাস করা যাবে না বলবে, তারা যেন আল্লাহর পক্ষ থেকে সাইন করছে স্বাক্ষর করছে, তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত যে কি স্বাক্ষর করছেন, জালিয়াতের ওপর, বাতিল নথিপত্রের ওপর, কাগজের ওপর, হ্যাঁ শিরক বিদাতের ওপর স্বাক্ষর করছেন, কালকে আমাদের জবাবদাহি করতে হবে, হে মৌলভী সাহেব জবাবদাহি করতে হবে, হে হুজুর শুনে দেখো ভালো করে। কোরআন এবং হাদিসের দলিল যদি না থাকে তো কোনো কথা বলা সবচেয়ে বড় গুনাহ, শিরকের সমতুল্য আল্লাহ গুনাহ বলেছেন ওয়ান্তাকুরু আল্লাহ মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ তোমার কাছে কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো ক্ষেত্রে তোমাদের মতবিরোধ হয়, এখানে অমাখতালাফতুম, ওখানে তানাযাতুম, তানাযু মানে নিজা ঝগড়া দ্বন্দ্ব হয়, আর ইখতিলাফ মানে মতবিরোধ হয়, একই কথাই শব্দ শুধু আলাদা আলাদা। ফাইন তানাযাতুম ফি শাইইন এখানেও আছে, অমাখতালাফতুম ফি মিন শাইইন আর ওখানে আছে ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ হয় ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, তাহলে কার দিকে ফিরিয়ে দাও, আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা নিতে হবে, তালাশ করতে হবে কোরআন এবং হাদিস। আপনি পারছেন না, আপনার আলেমকে সন্দেহ হচ্ছে, কারণ এই মাসলায় দ্বিধাদ্বন্দ্ব, একদল এইরকম বলছে আর একদল এরকম বলছে, তো একটু জানার জন্য ভাত টিপা করিয়ে যে ভাতটা হইল সিদ্ধ হইল কি হইল না, রান্না করে তো বেচুলা সবাই খাচ্ছেন, হ্যাঁ কয়েকবার করে টিপি টিপে দেখছেন যে ভাত সিদ্ধ হইল কি হইল না, ভাত সিদ্ধ হইল তাই না, আপনি একটু টিপে দেখেন যে এই আলেম কোরআন হাদিসের কথা বলছি কি বলেন, একটু টিপে দেখেন এই মাসলার দলিল, এক একটা আয়াত, আয়াতে না থাকে ঠিক আছে, কোরআনে থাকা জরুরি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে থাকলেও সেটা মানতে হবে, কিন্তু সহি হাদিস, হাদিসটা কোন কিতাবে আছে, হাদিসটা সহি না জয়ীফ না জাল, মিথ্যার ছড়াছড়ি সেটা জানতে হবে। দু চারটা ক্ষেত্রে ভাত টিপে দেখলে, দু তিনটে ভাত টিপে দেখে 10 কিলো চাউলের ভাত সম্পর্কে, বিরিয়ানি সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যায়, নলেজ হয়ে যায় যে সবটাই হয়ে গেছে তাই না। ঠিকই তেমনি প্রত্যেকটি মাসলা সাধারণ মানুষকে দলিল জানতে হবে না, কিন্তু দু চারটি মাসলা যে আলেমের ফতোয়ার উপর আমল করছেন, দু চারটি মাসলা এই দলিল যদি জানেন তাহলে অনুমান হয়ে যাবে যে বাকিগুলো ইনশা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের কথা এই আলেম বলছেন। ফরদুহু ইলাল্লাহ ওয়া রাসূল, আনুগত্যর ক্ষেত্রে এখানে আর একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, আলেমের আনুগত্য করো তাই না, কিন্তু যখন ঝগড়া হবে, বিবাদ হবে, দ্বন্দ্ব হবে, মতবিরোধ হবে তখন ফিরে আসো কার দিকে? আল্লাহর দিকে, রাসূলের দিকে, নেতার দিকেও না আলেমের দিকেও না। তখন আল্লাহ ফিরতে বলেননি আলেমের কাছে, তখন আল্লাহ ফিরিয়ে দিতে বলেননি নেতার কাছে, যে সরকারের কাছে বিচার নাও, কোরআন এবং হাদিসের কাছে বিচার নাও। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন জালিকুম আল্লাহু রব্বি, এই আল্লাহই তো আমার রব, এই আল্লাহ আমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যেভাবে বলে জালিকুম আল্লাহ, এই আল্লাহ রব্বি আমার রব, বান্দাকে আল্লাহ শিখাচ্ছেন, নবীকে শিখাচ্ছেন, আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং বান্দা বলবে আমি তার উপর আস্থা ভরসা করি, ওয়া ইলাইহি উনীব, এবং তার অভিমুখী হই। তাহলে আল্লাহর অভিমুখী হইতে হবে, আল্লাহর যে অভিমুখী হবে সে পয়সার অভিমুখী হবে না, পয়সার পিছনে ছুটবে না। হালাল যতটা আসলো আসলো, আমি হারাম কি সন্দেহ তো যাব না। আমার নামাজ ঠিক রেখে, পাঁচ অক্ত নামাজ ফজর ঠিক রেখে, আমার জোহর আসর ঠিক রেখে, পাঁচ অক্ত নামাজ ঠিক রেখে, আমার রোজা ঠিক রেখে যতটা কাজকর্ম করতে পারলাম ব্যাস, আর এর বেশি করব না। না, কাজ খুব পরিশ্রমের কাজ, আর কাজ না করলেও কাজটা রমজানেই সারতে হবে, আর কাজ সারতে গিয়ে রোজা রাখতে পারছি না গরমের দিন, রোজা যাক কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। এটা তাহলে পেটের অভিমুখী, পয়সার অভিমুখী, আল্লাহর অভিমুখী নয়, ওই এলেই অনিম আল্লাহ অভিমুখী দিতে হবে, এ হচ্ছে এর অর্থ। দিনকে এক নম্বর রাখতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টিকে এক নম্বর রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে এক নম্বর রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। দুই নম্বরে আপনি দুনিয়াকে রাখেন, দুনিয়া উপেক্ষা করিয়েন না, আল্লাহ বলছেন দুনিয়াকে উপেক্ষা করিও না, ওয়ালা তানসা নসীবাক মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়া দুই নম্বরে, এক নম্বরে না। আগে আমার ঘুম তারপরে নামাজ না, আগে আমার নামাজ তারপরে ঘুম, ফজরটা পড়ে নেন আবার ঘুমিয়ে যান। এখানে বুঝতে পারবেন আপনি যে আপনি এক নম্বরে কি রেখেছেন, আগে আমার শরীরের চাহিদা, আমার পেটের চাহিদা, না আমার রুহের আত্মার চাহিদা, আমার দিন, আমার ইমান, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আমার রসুলের মহাব্বত, রসুলের অনুসরণ, এক নম্বরে তারপরে দুনিয়া। যদি এইরকম কেউ হইতে পারে তো অবশ্যই ইনশা আল্লাহ তাআলা দুনিয়াতে আখেরাতে সুখী হবে, আল্লাহ দুনিয়াতে মাহরুম বঞ্চিত রাখবেন না, আর আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত রেখেছেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক তার সাথে ফাতেরুস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের সৃষ্টিকারী, ফাতারায়া ইয়াফতুরু মানে সৃষ্টি করা, যেমন খালাকা ইখলুকু মানে সৃষ্টি করা, আসমান এবং জমিন সমূহের সৃষ্টিকারী আল্লাহ পাক, জাআলালাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, পুরুষ তোমাদের জোড়া স্ত্রী সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে। আবার নারীদেরকে আল্লাহ বলছেন আয়াতে, নারীদেরও সম্বোধন হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তোমাদের স্বামী সৃষ্টি করেছেন, মিন আনফুসিকুম আল্লাহ তোমাদের মধ্য থেকে, আল্লাহ পাকের কত রহমত। আল্লাহ যদি মানুষের মধ্য থেকে আমাদের মধ্যে মানুষ স্ত্রী না হইতো, যদি জিনদের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকে যদি আপনি জানতে পারতেন না আমার স্ত্রীটা জিন, পরী, শুনেছেন না পরীর কথা আমাদের দেশে, আমার স্ত্রীটা পরী, সবসময় ভয় লেগেই থাকত, ভয় লেগে কখন যে গলা টিপে মারবে, আর কখন যে মেরে দিয়ে নিশ্চিন্ন উড়ে বিড়াল হয়ে সাপ হয়ে উড়ে চলে যাবে আল্লাহ জানে, কখন যে মানুষের রূপ ধরে থাকতে থাকে, কখন যে সাপ হয়ে যার দংশন করে পালাই তো আল্লাহ জানে, তাই না? ভয়ের শেষ থাকবে না, মনের কখনো শান্তি হইতো না, আল্লাহ যদি ফেরেশতাও করে দিতেন তবু শান্তি হইত না। মানুষের জোড়া আল্লাহ মানুষ করেছেন, এতে মানুষের সার্বিক শান্তি রয়েছে, দৈহিক শান্তি রয়েছে, মনের শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে, সব রকমের শান্তি রয়েছে এই জোড়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন মিন আনফুস, তোমাদের মধ্যে থেকে আল্লাহ সৃষ্টি, অমিনাল আনামে আসওয়াজা, এমনকি চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নর এবং মাদি আল্লাহ সৃষ্টি করেছেন, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ করেছেন, যাতে করে এই প্রজন্মগুলি ছড়িয়ে পড়ে পৃথিবীতে আর মানুষের উপকারে আসে। বকরি বকরা যদি না হইতো তাহলে আল্লাহ যদি একবারে এক কোটি বকরি বকরা একবার সৃষ্টি করে দিতেন, আর জন্ম না তো খেয়ে দিয়ে কখন শেষ হয়ে যেত, আর পাওয়া যেত না তারপরে। কিন্তু জন্মিতে আছে, খেতে আছেন, জন্মিতে আছেন, কুরবানি দিতে আছেন, আকিকা দিতে আছেন, মাশাআল্লাহ খেতে আছেন। ইয়াদরাউকুম ফি, আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে বিস্তৃত করেছেন, যারা ইয়াদরা মানে অংশ, নাসারে অংশ বিস্তৃত করা, আর যারা ইয়াদরা মানে সৃষ্টি করা হয়, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আল্লাহ বলেছেন কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, বিস্তৃত করেছি মানে সৃষ্টি করে বিস্তৃত করেছি, ছড়িয়ে দিয়েছি। এখানে ইয়াদরাউকুম ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, চিন্তা করুন এক মানুষ থেকে দুই করলেন, দুই থেকে অসংখ্য মানুষকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম একই রকম ছিল, কত রূপ চেহারা আল্লাহ মানুষ, চ্যাপটা না বেটে, কালো, সাদা, ফ্যাক্সা, কত রকমের আল্লাহ যে সৃষ্টি করে দিলেন, কত রকমের চেহারা, কত রকমের স্বভাব। হ্যাঁ, লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসির, এই অংশটুকুতে আকীদা রয়েছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর, আসমা সিফাত যেটা বলে তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদ আল্লাহ পাকের একত্ব তিন প্রকার, তাওহীদের রুবুবিয়াত আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহর কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর একত্ব। তাওহীদে উলুহিয়াত মানে বান্দার কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানে বান্দার কাজকর্ম ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট হইতে হবে। আর তাওহীদুল আসমা ও সিফাত মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী যেগুলি কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে সেইভাবে বর্ণনা করতে হবে। আল্লাহর গুণ নিজের পক্ষ থেকে বললে হবে না, আল্লাহর নাম নিজের থেকে বললে হবে না। আল্লাহর নাম আপনি ভগবান বলবেন, আল্লাহর নাম আপনি ঈশ্বর বলবেন, আল্লাহর নাম আপনি খোদা বলবেন, আল্লাহর নাম বলবেন গড়, আল্লাহর নাম বলবেন ও আর কিছু ঈশ্বর পরমেশ্বর, না ওইসব না, আল্লাহর নাম আল্লাহ রহমান রহিম, এই নাম। ওইরকমই গুণ আল্লাহ পাকের যে গুণগুলি বলা হয় সেই গুণগুলি বলবেন, আল্লাহ পাকের গুণের চেহারা বলা হয় সুতরাং চেহারা বলবেন, ওয়াজিবুল ওয়াজহু রব্বিকা, আল্লাহর চেহারা আছে বলবেন। আল্লাহ পাকের হাতের কথা বলতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, খালাকতু বিয়াদাই, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি, আর আপনি বলবেন আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চেহারা নেই, অথচ আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আল্লাহ তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর একত্বে আপনি বিকৃতি ঘটালেন বা অবিশ্বাস করলেন, অস্বীকার করলেন, আপনি অস্বীকার করলেন আর বিকৃতি ঘটালেন। যেমন যারা বলছে হাত মানে কুদরতি হাত, চেহারা মানে সত্তা, তারা বিকৃতি ঘটালো, আর এমন বিকৃতি যেটা অস্বীকার, মানে আসলে আল্লাহর চেহারা নাই, আসলে আল্লাহর হাত নাই, কিন্তু এটা কুদরতি, মানে আল্লাহ করেন, এর নাম হচ্ছে হাত, তো অস্বীকার করা আসলে। এই জন্য যারা বিকৃতি ঘটিয়েছে তারা অস্বীকার করেছে, কুফরি কাজ এটা। আর আমাদের সমাজে এটাই হচ্ছে, এমনকি যারা মাদ্রাসা পড়া সমাজ তাদের এই আকীদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটা আকীদা ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কিতাব আমার কাছে ফিকহ আকবার মজুদ আছে আমার লাইব্রেরিতে, আর মাঝে মধ্যে আমি ওই কিতাব দিয়ে পড়ে শোনাই। তিনি একটা চ্যাপ্টারে বলছেন ফিকহ আকবার, ছোট্ট একটি কিতাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নিজের কিতাব বলা হয়েছে এই কিতাবটি। তিনি বলছেন লিল্লাহ ইয়াদুন ওয়া ওয়াজহুন, আল্লাহর হাতও আছে আল্লাহর চেহারাও আছে, আল্লাহর হাতও আছে আল্লাহর চেহারাও আছে, মুখমণ্ডল আছে, ফেস। আর ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমান আল কুদরা, আর আমি বলবো না যে হাত মানে কুদরতি হাত। তাহলে যারা আজকাল হাত মানে কুদরতি হাত বলছে তাদের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোন সম্পর্ক নেই, তারা আসল হানাফি না, এরা জাল নকল হানাফি। আসল হানাফি ওরা যারা কোরআন এবং হাদিস মেনে চলে, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কোরআন এবং হাদিস আকিদার ক্ষেত্রে মেনেছেন, ইবাদতের ক্ষেত্রে মেনেছেন, মাসলা মাসাইলের ক্ষেত্রে মেনেছেন, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে মেনেছেন, হালাল হারামের ক্ষেত্রে মেনেছেন। আর বলে এজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন সহিহ হাদিস হবে সেটাই আমার মাযহাব, আমি পাই আর না পাই সহিহ হাদিসটাই আমার তরিকা। কিন্তু লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কোনো কিছু নেই, আল্লাহ পাকের মতো কোনো কিছু নেই। ওয়া হুয়াস সামিউল বাসির, এবং তিনি সবকিছু শোনেন, সর্বশ্রোতা, সামি আল বাসির এবং সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। এই দুটো অংশে দুটো জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, নেতিবাচক আর ইতিবাচক। নেতিবাচক কোনটা? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো তার ক্ষমতায় কোনো কিছু নেই আল্লাহর মতো। হ্যাঁ, আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই, আল্লাহর হাতের মতো কারো হাত নেই, কিন্তু আল্লাহর হাত আছে। লাইসা কামিসলিহি শাই, তাহলে এখানে খণ্ডন হয়েছে ওদের যারা সাদৃশ্যতা পোষণ করে। কারণ এক যুগে দুটো ফিরকা, বাতিল ফিরকা জন্মেছে, একটা ফিরকা হচ্ছে মুশাববিহা, মুশাববিহা মানে আল্লাহকে তুলনা করেছে তার সৃষ্টির সাথে। আল্লাহর হাত কেমন? আমাদের মতোই। আল্লাহর চেহারা কেমন? মানুষের মতোই। হ্যাঁ, আল্লাহ কথা বলেন কেমন? আমাদের মতোই। আল্লাহ কথা বলেন না? বলেন না। আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কথা বলেন নাই? কালিমুল্লাহ। হ্যাঁ, ওকাল্লাম আল্লাহ মুসা, তখন আল্লাহ কথা বলেন, কিন্তু আপনার মতো না, আমরা তুলনা করি না। আহলে সুন্নাতুল জামাত একদল বাতিল ফিরকা, যেটা মুশাববিহা, আল্লাহর কথা বলা আমাদের মতো, আল্লাহ আল্লাহ হাসেন দুইজনকে দেখে, দুইজনে জান্নাতে যাচ্ছে অথচ একজন আরেকজনকে খুন করেছে, আছেন হাদিসে, আল্লাহ হাসেন কিন্তু মানুষের মতো, আল্লাহ হাসে আল্লাহর মতো। জি, যেখানে সৃষ্টিতে সৃষ্টির পার্থক্য, আপনিও খুশি হন আর বানরও খুশি হয়, দুইজনের দুইয়ের খুশি হয় একই রকম নাকি? হ্যাঁ, আপনিও হাঁটেন আর বানরও হাঁটে একই রকম নাকি? না, কখনো না। তাহলে সৃষ্টিতে সৃষ্টিতে যেমন এত পার্থক্য, তাহলে সৃষ্টি আর স্রষ্টাতে কত পার্থক্য, খালেক আর মখলুকে কত পার্থক্য আছে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো আল্লাহর নামে আল্লাহর গুণাবলীতে কোন কেউ নেই, কোনো কিছু নেই। তাহলে মুশাক্কা যারা সাদৃশ্যতা পোষণ করেছে গুমরা হয়েছে, যে আল্লাহ মানুষের মতো গুমরা এরা। আর আরেক দল হচ্ছে মুআত্তিলা, যারা অস্বীকার করেছে আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, অথচ কোরআনে আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে জাহান্নামে আল্লাহ পাক কলম রেখে দিবেন, কদম মানে আরবিতে পা নয়, বোঝেন আল্লাহর পা নেই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসেন না, রাগেন না, আল্লাহ পাক গুনাহগারদের উপর রাগান্বিত হন, এগুলো সব অস্বীকার করে তারা। তাহলে অস্বীকারকারী এই দুটো দল হচ্ছে গুমরা। আর আরেকটি দল গুমরা যারা এই মুআত্তিলার কাছাকাছি, ওরা হচ্ছে যারা তাহরীব বিকৃতি ঘটিয়েছে, ওরাও অস্বীকারকারী। যেমন বললাম যে তারা বলবে আল্লাহর হাত মানে কুদরতি হাত, তারা সরাসরি আল্লাহর হাত নেই না বলে বলে আল্লাহর হাত আসলে নাই, কুদরতি হাত ওঠে, ওরাও অস্বীকারকারী। তা দুই দল হচ্ছে গুমরা। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? আমাদের দেশের বিদাতি সমাজ বলবে এটা জিজ্ঞাসা করে কুফুরি। আরে কি জিজ্ঞাসা করো, কুফুরি কথা বলছো না, আল্লাহ কোথায়, এইরকম কুফুরি কথা তুমি জিজ্ঞেস করো? অনেক লোক দেশ থেকে ফিরে এসে আমাকে এই কথা শুনিয়েছে যে যে জিজ্ঞেস করেছে আল্লাহ কোথায় বলছি, আরে তুমি তো কুফুরি কথা বলে, এখন তোবা করো, কলমা পড়ো, কলমা পড়ো, তখন কুফুরি কথা বললে তুমি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কলমা পড়িয়ে মুসলমান করে গেছেন মানব জাতিকে, আবু বকর উমরকে, তিনি সেই যুবতীকে যে দাসীকে বলছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সহিহ বুখারি শরীফের হাদিস, খুলে দেখেন বুখারি শরীফ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন তার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ কোথায়? তখন সে মেয়ে বলছে ফিসসামাই, আকাশের উপরে। এক প্রশ্ন পাস, তাই না? সেই মেয়ে যদি বলতো ফিকুল্লে মাকান, সর্বত্র বিরাজমান, তাহলে ফেল। কারণ নবী যে জবাবে পাস করেছেন সেটা ছিল ফিসসামা, আকাশের উপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সৃষ্টি ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। এই ভুলগুলি আমাদের সমাজের মূর্খ লোকদের, সাধারণ লোকদের না, এগুলি অসাধারণ জ্বালা ধর্মীয় যারা নেতৃত্বে যারা রয়েছে, মাদ্রাসার নেতৃত্বে যারা রয়েছে, শেখুল হাদিস হয়ে রয়েছে, তাদের ভুলগুলি সংশোধন করতে হবে, সংশোধন করতে হবে। যারা তফসির পড়ায় তাদের ভুল, যারা হাদিস পড়ায় তাদের ভুল। এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি আরেকটা পরীক্ষা নিলেন, আল্লাহ সম্পর্কে পাস, এক প্রশ্ন দিয়ে পাস, নবী সম্পর্কে মান আনা, আমি কে বলো তো দেখি। ওই মহিলা বলল আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আল্লাহর রসুল। মালিককে, ওই যে দাসীর মালিক মনিব, তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিক হা ফাইন্নাহা মুমিনা, একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ এ হচ্ছে ইমানদার মহিলা, মুমিন মহিলা। দুটো প্রশ্নতে পাস, তাহলে দুটোর যদি ভুল অর্থ বা না ভুল যদি জবাব কেউ দেয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তাহলে সে ফেল কিনা বলেন দেখি? অবশ্যই ফেল, ইমানে ফেল, ইমানে ফেল। এই কথা বললে অনেকে বলে সারা দুনিয়াকে কাফের বলছেন, সারা দুনিয়া কাফের বলার উদ্দেশ্য না, সারা দুনিয়া সংশোধন করার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য সারা দুনিয়াকে কাফের বলা না, আপনি নিজেই চিন্তা করেন, কিন্তু সংশোধন করার উদ্দেশ্য আছেন কোথায় চিন্তা করেন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, সাদৃশ্যতা নেই। সাদৃশ্যতা নেই মানে আল্লাহর কিছু নেই। কেউ যদি ভাবে যে লাইসা কামিসলিহি শাই, কারণ অনেকে আয়াতের অর্থ তো বুঝে না, আয়াত পড়ে দেয় লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছু নেই বললেন আল্লাহ কারো মতো নয়, আল্লাহর মতো কোনো কিছু নেই, এই আয়াতে তাহলে সাদৃশ্যতা অস্বীকার করা হয়েছে, আল্লাহর কিছু নেই এই কথা বলা হয়নি, বুঝতে পারছেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, মানে তিনি আছেন, তার গুণাবলী আছে, তার চেহারা আছে, তার হাত আছে, কিন্তু তার মতো কেউ নেই, তার নামে তার গুণে তার মতো কেউ নেই। জি, তাহলে সাদৃশ্যতাকে অস্বীকার করা হয়েছে, তার অস্তিত্ব বা তার হাত, তার চেহারা, তার গুণাবলী অস্বীকার করে, তার কথা, তার রাগান্বিত হওয়া, তার হাসা, তার খুশি, আল্লাহ পাক খুশি হন, বান্দার তওবায় খুশি হন, সহিহ বুখারীতে হাদিস নেই, আল্লাহু আফরাহু বিতওবাতি আহাদিকুম, আপনিও খুশি হন, আল্লাহ খুশি হন, এটা আল্লাহর খুশি হওয়া আল্লাহর খুশির মতো, আর আপনার খুশি হওয়া আপনার খুশির মতো, কোনো তুলনা নেই। এই জন্য দ্বিতীয় অংশে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াহুয়া সামিউল আলিম, তিনি শোনেন এবং তিনি দেখেন। আল্লাহর মতো কোনো কিছু নেই মানে আল্লাহর কিছু নেই কথা বলে, আল্লাহ শোনেও না বধির, আল্লাহ দেখেন না অন্ধ, এ কথা বলবে না, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর গুণ আছে, শোনার গুণ আছে, আল্লাহর দেখার গুণ আছে, কিন্তু তোমাদের দেখার মতো নাই, তোমাদের শোনার মতো নাই। পিছন দিক থেকে কি বলছে শুনি না, বসে বসে আপোষে গল্প করছে তাই শুনি না কি বলছে। পিছন দিকে বাইরে বাইরে কি আছে, নিচে কি আছে, আছে না নেই, গাড়ি আছে না খালি আছে, পার্কিং দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছে, তাই না? আসমান জমিনের চাবি কাটি কার কাছে রয়েছে? আল্লাহ পাকের নিকটে রয়েছে সমস্ত কিছুর চাবি। হায়াত মওতের চাবি আল্লাহর হাতে, কার ঘরে দিবেন, কার ঘর থেকে নেবেন, কাকে রিজিক দিবেন, কার রিজিক প্রশস্ত করবেন, কার সংকুচিত করবেন, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আল্লাহ চাইতেন, ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তারই ব্যাখ্যা, যার জন্য আল্লাহ চান রিজিককে প্রশস্ত করেন, ওয়াইয়াকদির এবং সংকুচিত করেন, সংকীর্ণ করেন, আল্লাহ যার জন্য যান সংকীর্ণ করেন। একজনের জীবনে কখনো কখনো আল্লাহ পাক প্রশস্ত করে দেন অনেক পয়সা, অভাব নেই, আবার হঠাৎ করে এমন হইল দুর্দিন চলে আসলো, একজনের জীবনেও আসতে পারে, কখনো সুখ কখনো দুঃখ, আল্লাহ পাক একমাত্র করে থাকে। ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয় আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। শারা আলাকুম মিনাদ্দীন, শারা ইশরাউ মানে বিধি বিধান, বিধি ব্যবস্থা দান করা, বিধি বিধান দান করা বা বিধি ব্যবস্থা দান করা, শারা ইশরাউ শরীয়ত দান করা, সহজ ভাষায় শারা আলাকুম তোমাদের জন্য দিনের বিধি বিধান দান করেছেন আল্লাহ পাক, বিধি ব্যবস্থা প্রদান করেছেন। এমন মাওয়াসাবেহি নুহান, যেই দিনের আদেশ প্রদান করেছিলেন, ওসিয়ত করেছিলেন নূহ আলাইহিসসালামকে, মানে তোমাদেরকে এমন দিন দিয়েছেন যেই দিন কাকে দিয়েছিলেন, নূহ আলাইহিসসালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহায়না ইলাইকা, আর সেই দিনেরই ওহী করেছি হে নবী তোমার কাছে, যেই দিনের ওহী নূহ আলাইহিসসালামের কাছে এসেছিল সেই দিনের ওহী কার কাছে হয়েছে? আর যেই দিনের আমি ওয়াসিয়ত করেছিলাম, আদেশ প্রদান করেছিলাম, আদেশ করা, আল্লাহ বলছেন আমি মানুষকে আদেশ প্রদান করেছি যে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। ইব্রাহিম আলী সালামকে আদেশ প্রদান করেছিলাম সেই দিনের, মুসা আলী সালামকে, ঈসাকে, আর আকিমুদ্দিন, সেটা কি ছিল? দিন প্রতিষ্ঠা করো, কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তাতে তোমরা মতবিরোধ করিও না, ভেদাভেদ সৃষ্টি করিও না, দিন কায়েম করো এবং তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এই যে আন আকিমুদ্দিন, একামতে দিন, একে বলা হয় কি আমাদের দেশের ভাষায়, একামতে দিন, একামতে দিন, কোরআনে কারিমে একামতে দিনের শব্দ এই আয়াতে মজুদ আছে, ঠিক আছে না? ওয়াকফাতে মজহাকালিদ্দিনিল কাইয়্যিম, তোমার চেহারাকে কায়েম করো লিদ্দিনিল কাইয়্যিম, সুপ্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকামতে দিনের কথা কোরআনে কারিম উল্লেখ করেছেন, কিন্তু এর অপব্যাখ্যা করা হয়েছে আমাদের এক শ্রেণীর পক্ষ থেকে। ইকামতে দিন মানে আমাদের দেশের প্রচলিত অর্থ বুঝেন কেউ? কে বুঝে দিন কায়েম করা? এটা প্রচলিত অর্থ, রাষ্ট্র ক্ষমতা দখল করা। আর এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত ব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা, যে একামতে দিন মানে গদি দখল করো, একামতে দিন মানে যারা আছে তাদেরকে তাড়াও, ধর্মঘাট করে হোক, আর ভাঙচুর করে হোক, আর যেইভাবে হোক, আর ইলেকশনে অংশ নিয়ে হোক, যেভাবে হোক না কেন, আর তারপরে তাদেরকে তাড়িয়ে গদি দখল করে, এর নাম হচ্ছে একামতে দিন। এটা মিথ্যা ব্যাখ্যা, শুনে রাখেন ভালো করে। এবং কোরআনে এই আয়াতে এর খণ্ডন আছে, আমি বলেছি এর আগে অত শব্দে বলেছি না, যে আয়াত দিয়ে যারা অপব্যাখ্যা করেছে তাদের খণ্ডন, বিদাতীদের খণ্ডন ওই আয়াতে মজুদ আছে। এর দুটো প্রমাণ গত সপ্তাহে দিয়েছি, আজকে এটা তো দিব। একামতে দিনের প্রথম এই অপব্যাখ্যা শুরু হয় মওদুদী সাহেব থেকে, আল্লাহ মাফ করেন, আল্লাহ ফাকর বলে যেন মাফ করে দেন, জেনে হোক আর না জেনে হোক, আর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হোক, যাই হোক না কেন, এই অপব্যাখ্যা তার দ্বারা হয়েছে। তিনি যখন অপব্যাখ্যা করেন তখন তার টার্ম ছিল, যেটা তার কিতাব পুরনো কিতাবগুলির কাছে, হুকুমাতে এলাহি কায়েম করা, তার টার্ম ছিল হুকুমতে এলাহি, তিনি কায়েম করবেন, মানে আল্লাহর হুকুমত কায়েম করবেন, আর তার জন্য মানুষকে আল্লাহর প্রতিনিধি বানায়, আল্লাহর খলিফা বানায়, অথচ কোরআনে আল্লাহর খলিফা কোথাও বলা হয়নি, ইন্নি জালিফুল আরজি খলিফা, কিন্তু একটি আয়াত দেখান যেখানে বলেছে ইন্নি জালিফুল আরজি খলিফাতুল্লাহ, বা খলিফাকে আমার খলিফা বানাচ্ছি, আল্লাহ বলেছেন কোথা খলিফাতুল্লাহ আছে? আল্লাহর খলিফা না, খলিফা বানাবো, খলিফা বানাবো জিনের পরে, জিনদেরকে আর এই দুনিয়া আবাদ করতে দিচ্ছি না, এখন তোমরা নেতৃত্ব দাও পৃথিবীর। খলিফা মানে যারা জমিন আবাদ করবে, জিনদের আগে এসেছিল আর তাদের পরে এরা, সেই জন্য খলিফা বলা হয়েছে। আর এদেরকে জিনদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হলো আদম আলাইহিস সালামকে, তার সন্তানদেরকে, বানী আদম, আদম সন্তানকে। কিন্তু খলিফা মানে আল্লাহর খলিফা হয়ে গেল, এই আর এক অপব্যাখ্যা মওদুদী সাহেব এবং তাদের অনুসারী না তার অনুসারীদের। তো এই কামতে দিনটা পরে যখন বেশ কিছু ওলামারা যারা মওদুদী মতবাদের বিরোধী, মওদুদী মতবাদের বিরোধী দুই দল আছে, এক দল আছে ওদের চাইতেও বেদাতি বেশি, আর আরেক দল আছে কোরআন সুন্নাহ অনুসারী। মনে রাখবেন, মওদুদী মতবাদ বিরোধী যারাই আছে তারাই হকপন্থী তা নাই, কেন বিরোধীরাও বিরোধী। তারপরে যে দেবন্দী বেরেলভী আকিদা আছে তাদের মধ্যে ওর চাইতে বেশি ভেজাল আছে, হ্যাঁ ওরা সবগুলি সামিল তাতে, তবলিগী ভাইরা, তো এই সবগুলি তাদের বিরোধী, কিন্তু তারাও বিদাতি। মওদুদী মতবাদ যেমন ভ্রান্ত মতবাদ, তেমন এগুলিও ভ্রান্ত মতবাদ। যারা নিজেদেরকে সুন্নি বলে বাংলাদেশে, ইন্ডিয়াতে সুন্নি মানে যারা মাজার কবরের ব্যবসা করে, আর যারা মাজার কবর ব্যবসা না করলে কীর্তনদের ব্যবসা আছে। আর ওদের কাছে পার্থক্য, মাজার কবর আটরসি মাইজ ভান্ডারী, আর দেওয়ানবাগী ওরা হইল ভণ্ড পীর, আর আমরা হইলাম হক্কানি সরসিনা, আর চরমনাই, আর এই গাঙ্গুলি তরিকা, এগুলো তরিকা হলো হক্কানি তরিকা, এরাও ভ্রান্ত পথে আছে। তাহলে মওদুদী মতবাদের বিরোধী দুটো দল আছে উপমহাদেশে, একটা দল কোরআন সুন্নাহ অনুসারী, আর এক দল হচ্ছে বিদাতি, ওদের চাইতে বরং অনেক ক্ষেত্রে বিদাতি বেশি। তো মওদুদী মতবাদের এই হুকুমতে এলাহিয়া সম্পর্কে তারা যখন অবজেকশন তুললো যে কোরআনে হাদিসে কোথাও তো আল্লাহর হুকুমতের কথা নেই, মওদুদী কোন মতবাদ নিয়ে আসলো আল্লাহর হুকুমত কায়েম করো, আল্লাহর হুকুমত কায়েম করবো, তখন তারা চালাকির সাথে জামাতে ইসলামের লোকেরা ভারত উপমহাদেশে তার তাকে বদলে দিল, হুকুমতে এলাহিয়া আর আজকাল কিতাবে লিখে না, এই কামতে দিন লিখে, এই কামতে দিন লিখে দেবো। আর এই কামতে দিন মানে ওই অর্থ ওটাই, মানে রাষ্ট্র দখল করা, হুকুমতে এলাহিয়া। আর দলিলে পেশ করবো যে আনাতিমুদ্দিন ওয়ালা তাতাফারা খুফি, আল্লাহ কোরআনে বলছে একামতের দিন করো আর একামতের দিন মাঝে গলি দখল করো, অপব্যাখ্যা করা হলো আয়াতের। বুঝতে পারলেন চালাকিটা তাদের? জি, আজকালকার কিতাবগুলিতে জামাত ইসলামের একামতের দিন লেখা থাকছে, আর উদ্দেশ্য হচ্ছে গলি দখল করা। একামতের দিন মানে নামাজ কায়েম করা নয় তাদের কাছে, একামতের দিন মানে রোজা কায়েম করা নয়, একামতের দিন মানে জাকাত দেওয়ার নয়, একামতের দিন মানে হজ করা নয়, একামতের দিন মানে আরাফায় হাজির হওয়া নয়, একামতের দিন মানে পর্দা কায়েম করা নয়, একামতের দিন মানে এই কবর মাজার কে দূর করে দিয়ে একমাত্র আল্লাহকে সিজদা করা নয়, একামতের দিন মানে শুধু গদি দখল করা। বরং রাসায়লে মাসায়লে বৃষ্টার নম্বর এখন আমার কাছে হাজির নেই, কিন্তু আমি কয়েকটি কিতাবে পড়েছি, একটা যুগ ছিল মওদুদীর কিতাব আমি অনেকগুলি পড়েছি, পড়ার পরে অনেকটা প্রভাবিত ছিলাম, আমাদের এক পুরাতন বন্ধু আছে জানে খুব পড়তাম, এবং পড়ে ভাবছিলাম যে এটাই মনে হয় সত্য পথ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছু এলেম না দিত তাহলে সেই বন্যায় ভেসে যেতাম, সেই গুমরাহির বন্যাতে ভেসে যেতাম হঠাৎ করে পড়তে পড়তে। কিন্তু আমি চোখ খুলে পড়তাম, তার মাদ্রাসায় পড়া ফারেগ হয়ে গেছি তখন, তারপরে কোরআন সুন্নাহ পড়েছি, তো একটু পড়তাম চোখ খুলে, পড়তে পড়তে যখন পড়লাম যে নামাজ, রোজা, হাজ, যাকাত, ইয়ে বড়ি ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্স হ্যায়, রাসায়লে মাসায়লে পড়লাম আরো কয়েকটি কিতাবে। বুঝতে পারছেন না, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছোট ইবাদত, বড় ইবাদতে পৌঁছার জন্য এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স। ট্রেনিং কোর্স কার লাগে? বক্তব্য ট্রেনিং কে করবেন? আমি করব, আমি রাত দিন বক্তব্য করি, সুতরাং আর বক্তব্য ট্রেনিং করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের ছাত্ররা যারা এখনো বলতে পারে না, বলতে উঠলেই কাঁপতে শুরু করেন, আয়াতটি ঠিক করে মুখস্থ নেই, হাদিসও ঠিক করে মুখস্থ নেই, বক্তব্য ট্রেনিং করবে, তাই না? তাহলে বোঝা গেল যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি এত গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। কোথায় পৌঁছিতে হবে? টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে গদি দখল করা। গদিতে যদি পৌঁছে যান আর ইসলামিক স্টেট কায়েম হয়ে যায় তাদের ভাষায়, তাহলে নামাজ, রোজা, ওটা তো ট্রেনিং কোর্স থেকে পার হয়ে চলে এসছে। যার ফলে আমি নিজেও দেখেছি, আর গত সপ্তাহে আমার কাছে কয়েকটা টেলিফোন এসছে যে অনেক তাদের বড় বড় রুকুন ফজর নামাজ হাজির হয়। জি জি, বাস্তব, কারণ নামাজ, রোজা কি, ও তো গদি দখলের স্বপ্ন, অত দূরে পৌঁছে আছে, তাহলে আর নামাজ, রোজা, তো ট্রেনিং কোর্স পার হয়ে গেছে অনেকটা। খবরদার না, এরকম উঠেই না। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ইবাদত আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত সমাজ গঠন করা, শিরক মুক্ত দেশ গঠন করা, আর তারপরেই হচ্ছে সবচেয়ে বড় একামতের দিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা, যার জন্য পাঁচ ওয়াক্ত আজান হয়, একামত হয়, মসজিদ কায়েম হয়। জি, একামতে দিন মানে হচ্ছে দিনের প্রত্যেকটি বিধিবিধান, আর প্রথম শুরু করতে হবে তৌহিদ থেকে, তারপরেই নামাজ। আর নামাজ কি বলবেন ট্রেনিং কোর্স, আর তার চাইতে বড় কোন ইবাদত আছে? কখনো না বড় ইবাদত। আমি বিস্তারিত আলোচনা ওই সব বক্তব্য করেছি যে অধিকাংশ নবীরা নেতৃত্ব পাননি, তাহলে কি তারা একামতে দিন করেননি? সমস্ত পাঁচজন শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নাম বলে আল্লাহ বলছেন তোমরা দিন কায়েম করো। আর তাদের নামগুলি দেখেন, নূহ আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন, রাজত্ব পাননি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন, পাননি। মূসা আলাইহিস সালাম রাজত্ব ক্ষমতা পেয়েছিলেন, পাননি। ঈসা আলাইহিস সালাম রাজত্ব ক্ষমতা পেয়েছিলেন, পাননি। যদি রাজত্ব ক্ষমতা নেওয়া, গদি দখল করাই যদি একামতের দিন হইত, তো মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন ধ্বংস হয়ে ডুবে গেল, এখন ফিরে যায় আর মিশরের গদি দখল করি, কোন ইতিহাসে প্রমাণ আছে শুনে দেখেন ভালো করে বিষয়টি। যদি গদি দখল করা বড় একামতের দিন হইত আর এটাই বড় ইবাদত হইত, তাহলে মূসা আলাইহিস সালাম সাথে সাথে এই তিহের মাঠে নিজের জাতিদেরকে না নিয়ে এখানে ইবাদত বন্দিগি না করে সাথে সাথে ফিরে যেতেন। চোখের সামনে দেখলে ফেরাউন শেষ, ফেরাউনের সেনাবাহিনী সব শেষ, এখন তো মিশর খালি, গিয়ে মিশরের গদি দখল করতেন আর শাসন ক্ষমতা নিজের হাতে নিতেন। কোন প্রমাণ আছে কোরআন ও হাদিসের? কখনো প্রমাণ নেই। পাঁচজন নবীর মধ্যে চিন্তা করুন তারা একামতের দিন কোন একামতের দিন করেছেন, তৌহিদ। তাদের দাওয়াত ছিল তৌহিদের একত্রে দাওয়াত। শিরক, যেই শিরক সেই সমাজে ছড়িয়েছিল, প্রতিমা পূজার শিরক, দেবদেবী পূজার শিরক, মাজার পূজার শিরক। কারণ নূহ আলাইহিস সালামের জাতি দুই রকম শিরক করত, এক সৎ লোকদের পূজা করত কবর মাজারের আকারে, আর দেবদেবীর পূজা। এই দুটোই পূজা নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে যে প্রথম শিরক শুরু হয় এইভাবে, দুই রূপে শিরক শুরু হয়। আজকেও দুই রূপে শিরক মজুদ আছে, কবরের আকারে মাজারের আকারে শিরক, আর এই দেবদেবীর আকারে শিরক। এই দুই শিরককে মুছে ফেলে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য দেখেন এই আয়াতে যারা রাজনৈতিক ব্যাখ্যা করে আয়াতের তার খণ্ডন আছে। দেখুন আল্লাহ পাক কি বলছেন, আকিমুদ্দিন, তোমরা সকলে, এই পাঁচজন নবীর কথা দেখেন, পাঁচজন নবীর নাম আছে না, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজন নবীকে বলা হয় উলুল আজমে মিনার রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ, দৃঢ় প্রতি ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। আল্লাহ বলছেন হে নবী, তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ নবীগণ ধৈর্য ধারণ করেছেন। 950 বছর ধরে ধৈর্য ধরেছেন নূহ আলাইহিস সালাম, আর তোমার 13 বছর হয়েছে, আর এইদিকে কয়েক বছর হয়েছে, ধৈর্য ধরো তুমি ওই রকমই। ওয়ালা তাস্তাজিল্লাম, তাড়াহুড়া তুমি করিও না। আল্লাহ কি বলছেন, আনাকিমুদ্দিন, এই পাঁচজনকে বলছেন তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, তাতে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, এই আয়াতে খণ্ডন আছে রাজনৈতিক ব্যাখ্যা। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য বড়ই কষ্টকর, বড়ই কঠিন এটা। মা তাদউহুম ইলাইহি, যেই দিকে তুমি হে নবী আহ্বান করছো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হচ্ছে, ভালো করে শুনেন সূক্ষ্ম বিষয়টি, যে হে নবী তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যে বিষয়ের দিকে আহ্বান করছো, সেই বিষয়টি মুশরিকদের জন্য বড় কঠিন। কোন বিষয়টি মক্কার মুশরিকদের জন্য বড় কঠিন ছিল? গদি দেওয়াটা না, এই দেবদেবীর পূজা লাতুজা মানাতের 360 মূর্তির পূজা ছাড়াটা, 360 মূর্তির পূজা ছাড়তে কখনো তারা রাজি হয়নি। পক্ষান্তরে গদি দেওয়ার জন্য প্রস্তুত তারা ছিল, বলেনি ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাকা, সিরাতুল নবী পড়েন। হে মুহাম্মদ, তুমি যদি রাজত্বই চাও, তোমার উদ্দেশ্যটা কি? তুমি এসব কথা কেন নিয়ে আসলে গো? আরে এইসব কথা কেন বলছো যে আমরা এই দেবদেবী লাত অহবাল উজ্জা মানাত এইসব ছেড়ে দেবো? এইসব কথা কেন বলছো? তুমি চাও কি আসলে? তোমার মনের কথা খুলে বলো। ইনকুন তো তরিদ মুলকান, যদি রাজত্ব চাও, মাল্লাক নাকা, তোমাকে এখনই মালিক কিং বানিয়ে দিচ্ছি। মাল্লাক নাকা মানে তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি। ওয়াইনকুন তো তরিদ জাওজাতান, আর তুমি যদি সুশ্রী স্ত্রী চাও, রমণী চাও, জাওয়াজনাকা, দেখছি আমি আমরা আজ কোন পরিবারে সবচেয়ে সুন্দরী রমণী আছে, তোমার বিবাহ দিয়ে দিচ্ছি, কি চাও তুমি? অয়নকন্তা তরিদ মারলান, আর যদি তুমি ধনাঢ্য হতে চাও, পয়সা চাও, জামানা লাকা, তোমার জন্য কালেকশন শুরু করছি আমরা, কত পয়সা নিবে তুমি, সোনা দানা সব তোমার জন্য জমা করে দিচ্ছি আমরা, সবকিছু পেশ করেছি। তাহলে গদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই যদি ইসলাম হইতো, সাথে সাথে নবী সাল্লাম বলতেন যে ঠিক আছে ওটা দিয়ে দাও, কাজ হয়ে গেল, ওটাই তোমার উদ্দেশ্য। নিয়েছিলেন কি বলেছিলেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এক হাতে যদি সূর্য দিয়ে দাও আর এক হাতে চন্দ্র দিয়ে দাও, তবু আমার যে দাওয়াত আছে তৌহিদের দাওয়াত, শিরকের মূল উৎপাদন করতে হবে, শিরকে নিশ্চিন্ন করতে হবে আল্লাহর জমিন থেকে। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করা দোয়া করা চলবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনের কামনা বাসনা পূরণ হবে এই শিরকি কুফরি আকীদা রাখা চলবে না, এটা নিশ্চিন্ন করার জন্য এসেছি। সুতরাং আমার হাতে সূর্য চন্দ্র দিয়ে দিল, আমার এই দাওয়াত থেকে আমাকে পিছপা করাতে পারবে না। এই হচ্ছে ইসলাম। কাবুর আলার মুশরিকিন মাতাদুহুম ইলাইহি, মুশরিকদেরকে বড়ই কষ্ট লাগে তোমার ওই দাওয়াত, যেই দাওয়াত তুমি দিচ্ছ তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের দাওয়াত তাদেরকে বড় কষ্ট লেগেছিল। যখন তাদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার মানে তারা আরবি ভাষা ভালো করে বুঝতো না, আমাদের হাতে এগুলোকে ভেঙে ফেলতে হবে, 360টা মূর্তিকে আমাদেরকে ভাঙতে হবে, আমরা রাত দিন পূজা করলো, বাপ দাদা পূজা করলো, কখনো এটা হবে না, ভাঙবো না, হতেই পারে না। এই জন্য তারা বলেছিল আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি দেবদেবীকে এক ইলাহ করে দিলেন, ইন্না হাযা লা শাইউন উজাব, এটা আশ্চর্য কথা, জীবনে কখনো শুনিনি, এটা কখনো আমরা করতে পারবো না। আল্লাহু ইয়াসতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন, বাছাই করেন তার সন্তুষ্টির জন্য, ওয়াহদি ইলাইহি, এবং তার দিকে হিদায়াত করেন, রাস্তা দেখান, মাইয়ুনিব, যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী হয় তাকে। আর মানব জাতি বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল তাদের কাছে জ্ঞান আসার পরে। মানুষকে কখনো আল্লাহ জ্ঞান শূন্য রাখেননি, অর্থাৎ নবী পাঠাননি আর মূর্খতায় রেখেছেন, কিছুই জানতে পারেনি, এইরকম করে মানুষকে রাখেননি। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল তাদের মাঝে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিন একেবারে শেষ হতে যাচ্ছে আর শিরক ছেয়ে গেল, তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। আর মাঝখানে তারা বনী ইসরায়েলদের নবীর কথা তো শুনেছি, তারা আছে মুসা আর ঈসা আলাইহিস সালাম, তারা সফর করতো, সামদেশে সফর করতো, আর মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দাওয়াতের কথা তারা শুনত। তাহলে নবী থেকে মানব জাতিকে আল্লাহ, নবীর জ্ঞান থেকে বা ওয়াহির জ্ঞান থেকে আল্লাহ পাক মানব জাতিকে শূন্য রাখেননি। মানুষের কাছে জ্ঞান আসার পরে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, একদল বলেছে মানবো আর একদল বলেছে মানবো না। বাগিয়াম বাইনাম এটা কেন করেছে, যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে মানেনি, শত্রুতা বশত, হিংসা বিদ্বেষ করে শত্রুতা করে বলেছিল মক্কার কাফেররা, যে নবী যদি আল্লাহকে করতে হইতো তো এই গরিব দুঃখীকে কেন আল্লাহ করলো, এই এতিমকে কেন করলো, অনাথকে কেন করলো, তাইফের কোন ধনী হইতো পয়সাওয়ালা হইতো, বা মক্কার কোন ধনী মানুষ হইতো পয়সাওয়ালা মানুষ হইতো, একে কেন আল্লাহ নবী করলো। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, আল্লাহ বলছেন যদি তোমার রবের পক্ষ থেকে, হে নবী, যদি একটি বাণী অগ্রিম না চলে আসতো, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য আজাব মুলতবি করার, আল্লাহ আগে থেকে ঘোষণা করেছেন যে সাথে সাথে আমি আজাব দেব না, বরং নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে সময় দেব, ছাড় দেব, আমার আজাব শাস্তি মুলতবি থাকবে। এই ফয়সালা যদি সিদ্ধান্ত আগে থেকে না হয়ে থাকতো, লা কোজিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা করেই দেওয়া হইত, মানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হইত। ওয়াইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম, আর যাদেরকে তাদের পরে কিতাবের ওয়ারিস বানানো হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, এরা কারা? একদল বলছেন যে কোরআনে করিম, কিতাব মানে কোরআনে করিম, কোরআনে করিম তাদের পরে দেওয়া হয়েছে, মানে ইহুদি নাসারাদের পরে দেওয়া হয়েছে, তাওরাত ইনজিল দেওয়া হয়েছে মানে ইসরায়েলদেরকে, তারপরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ মক্কাবাসীদেরকে, আরবদেরকে। লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা সন্দেহের অস্বস্তিতে নিমজ্জিত রয়েছে। শাক মানেও সন্দেহ, রাইব মানে হচ্ছে সন্দেহ, এই জন্য বললাম যে সন্দেহের অস্বস্তিতে, মানুষ যখন সন্দেহ তাকে অস্বস্তি বোধ করে, তাই না, যে বিশ্বাস করে তার কোনো অস্বস্তি নেই। যারা মমিন মানুষ এর মানসিক শান্তি এই জন্য হাসিল হয়, সত্য বিশ্বাস আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আপন গতিতে চলতে আছে। কিন্তু যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, হুজুরের কথা এটা ঠিক না ঠিক নাই, এইরকমই আকিদা, বাতিল আকিদায় হয়তো ছিল, তারপরে সেই আকিদার কথা শোনার পরে দ্বিধাদ্বন্দ্বে, এটা ঠিক না ওইটা ঠিক, এটা ঠিক না ওইটা ঠিক, মানুষ পরিশান থাকে, কিন্তু সহি আকিদা যে ধরে নিয়েছে ওর কোনো পরেশানি নাই, অস্বস্তি বোধ করে যারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই জন্য আল্লাহ বলছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের পরে, তারা কিতাবের প্রতি ইমান না নিয়ে আসার কারণে তারা সন্দেহে অস্বস্তিতে নিমজ্জিত হয়েছে। ফালে জালিকা, এই জন্যই, এই যে প্রেক্ষাপট যে মানুষ সন্দেহ পড়ে আছে, ফাদু, হে নবী তুমি দাওয়াতের কাজ করতে থাকো, নবীকে বলা হয়েছে তুমি আহ্বান করতে থাকো, মানুষকে দাওয়াত দিতে থাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তোমাকে যেমন আদেশ করা হয়েছে তেমনই তুমি অটল থাকো, সোজা পথে চলতে থাকো, অটলতা অবলম্বন করো, ইস্তিকামা, সোজা হয়ে থাকো, তার নিজে আমল ঠিক রাখো, নিজের আকীদা ঠিক রাখো, আর মানুষকে দাওয়াত দিতে থাকো। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক দুটি কথা বলেছেন, আপনি যখন দেশে গিয়ে কোরআন হাদিসের দাওয়াত দেবেন, সহি আকিদার দাওয়াত দেন, প্রথম আপনার আকিদা আখলাক আমল এবাদত ঠিক হইতে হবে, ওয়াস্তাকিম কামা উমর, তারপরে দাওয়াত দিতে হবে। আপনি ভোজন নামাজে যান না, আপনি দাঁড়িয়ে রাখেন না, আর আপনি যদি বলেন যে তোমরা ভুল আকিদা রাখছো, নবীর নূরের পয়দাটা ভুল আকিদা, আল্লাহ সর্বত্র বিরাজমান ভুল আকিদা, আর আপনার চেহারা দেখে ওরা পেরেশান, এই কেমন মুক্তি, হ্যাঁ কেমন মুক্তি, ফতোয়া দিচ্ছে আর মুখে দাড়ি নেই, ফজর নামাজকে দেখতে পাই না, তাই না? আল্লাহ যেন বলছেন দাওয়াত দাও, ওয়াস্তাকিম কামা উমর, যেমন আদেশ করা হয়েছে তেমন তুমি সোজা চলো, সোজা দিনে ওরা প্রতিষ্ঠিত হও, তারপর দাওয়াত দাও। ওয়ালা তাত্তাবে আহওয়া আহম, হে নবী তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল পন্থীদের মতবাদকে ওগুলিকে ধর্ম বলেননি, খেয়াল খুশি বলেছেন, আহওয়া বলেছেন, এটা একটা লক্ষণীয় বিষয়। আল্লাহ পাকের দিন হচ্ছে ইসলাম, আর ইসলাম ছাড়া ইহুদিদের দিন ওটাও ধর্ম ছিল, খ্রিস্টানদের দিন সেটা ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মগুলি আল্লাহ যেহেতু রহিত করে দিয়েছেন সেজন্য সেগুলিকে আল্লাহ এখানে বলেননি যে ওয়ালা তাত্তাবি আদিয়ানহুম, তাদের ধর্মগুলির অনুসরণ করিও না, সেগুলি মানুষের খেয়াল খুশি, আর আল্লাহ ক্যান্সেল করে দিলেন আর আপনি মানবেন এই এখতিয়ার আপনার নেই। যেমন আজকে যদি কেউ, আজকে যদি কেউ একাত্তরের পরে এসে বলে আমি পাকিস্তানের আইন, পূর্ব পাকিস্তানের যে আইন ছিল সেই আইন মেনে চলবো, তাহলে বড় আসামি কিনা, দেশদ্রোহী কিনা, হ্যাঁ সে দেশের আইন মানল না, সে খেয়াল খুশির অনুসরণ করলো, তাই না, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। কেউ যদি বলে আমি মুসলিম সুতরাং ভারত উপমহাদেশ আমি মোগল আইন মেনে চলব, আমি স্বাধীনতা ৪৭ পরের আইন মানি না, তাহলে সে খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ করলো। মানুষ ক্যান্সেল করে দিলে আইন ক্যান্সেল হয়ে যায়, তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাওরাত ইনজিলের বিধান ক্যান্সেল করে রহিত মনসুখ করে দিয়ে থাকেন, তাহলে মানার অধিকার আছে কারো? অধিকার নেই। এই জন্য আল্লাহ তাকে আহওয়া বলেছেন কুপ্রবৃত্তির অনুসরণ। তাহলে ইহুদি মতবাদ, খ্রিস্টান মতবাদ আর মানুষের অন্য যে মতবাদগুলি রয়েছে দিন ইসলাম ছাড়া, সবগুলি হচ্ছে আহওয়া, মানুষের খেয়াল খুশি মতবাদ। আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যে তোমাদের মাঝে আমি ন্যায় নীতি প্রতিষ্ঠা করবো, ইনসাফ কায়েম করবো। আল্লাহ রব্বানা ওয়া রব্বুক, আল্লাহ আমাদের রব, তোমাদের রব। লানা আমালুনা, আমাদের আমল আমাদের কল্যাণে। ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, তোমরা যদি খারাপ কাজ করো তাহলে তার শাস্তি তোমাদেরকে পেতে হবে। লা হুজ্জাতা বাইনা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোন রকমের ঝগড়া বিবাদ নেই, তর্ক বিতর্ক নেই। হুজ্জাত মানে তর্ক বিতর্ক, হুজ্জাত মানে ঝগড়া বিবাদ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে ঝগড়া বিবাদ নেই। কেমন কথা, কথাটা কি ঠিক বাস্তবে? আল্লাহ পাক নবীকে বলছেন তুমি এভাবে বলে দাও যে আমাদের মাঝে তোমাদের মাঝে ঝগড়া নেই। মক্কার মুশরিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে ঝগড়া ছিল না? আহলে কিতাব ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত, কোরআনের দাওয়াতের মাঝে ঝগড়া বিবাদ ছিল না? দ্বন্দ্ব অবশ্যই ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। আল্লাহ বলছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, এটার অর্থ হচ্ছে যে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর, এর ভাব অর্থ হচ্ছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার ঝগড়ার কোন যুক্তি নেই। আমরা বলি না নিজের কথায়, আরে ভাই আপনি বুঝে গেছেন ব্যাপারটা, বুঝার পরে আবার তর্ক করার কোন যুক্তি আছে নাকি? তর্ক করার কোন যুক্তি নেই। এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সত্য আগত হওয়ার পর, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো ঝগড়া বিবাদ নেই। ঝগড়া বিবাদ তাআলা ইলা কালিমা, আল্লাহ পাক ওনাকে বলেছেন এমন একটা বাণীর দিকে আসো, সাওয়ারিম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে সমানভাবে আমরা মানি, সেটা হচ্ছে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আর তার সাথে কোন কিছুকে শরীক করব না, ওয়ালা ইত্তাখাযা বাদুনা বাদান আর বাবা মিন দুনিল্লাহ, আর আমাদের একে অপরের উপরকে কেউ রব হিসাবে ধরবে না, সাব্যস্ত করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করবে না। ফাইন তাওয়াল্লা, ফিরে যাও, তাহলে ফকল ফাইন তাওয়াল্লা বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম। ইব্রাহিম আলী ইসলাম এবং নূহ আলী ইসলাম, মুসা ঈসা আর মোহাম্মদ সাল্লামের দাওয়াত যে একামত দিন, এটা মৌলিক বিষয় মনে রাখবেন, মৌলিক বিষয়। শরীয়তের দুটো দিক আছে, একটা হচ্ছে মৌলিক বিষয়গুলি আকীদার বিষয়, আল্লাহ এক, সমস্ত নবীদের দিন হচ্ছে আল্লাহ এক, তাই না, কেয়ামত হবে সমস্ত নবীদের এই আকীদা এবং এই প্রচার তারা করেছেন। শরীয়তের বিধান মানতে হবে, আল্লাহ নাজিল বিধান মানতে, ওয়াহির বিধান মানতে হবে, সবাই একমত, তাই না। মানুষ কর্মক্ষেত্রে দুনিয়াতে এসছে, এই কর্মের ফলাফল আখেরাতে পাবে, এটা সমস্ত নবীগণ বলেছেন, ঠিক না? ভালো কাজ করলে নেকি পাবে আর অন্যায় কাজ করলে তার শাস্তি পাবে, সমস্ত নবীগণ বলেছেন। পবিত্র জিনিসগুলিকে হালাল করা, নোংরাকে হারাম করা, এটা সমস্ত নবীগণ করেছেন। আর বাকি কথা হলো যে নামাজ কত রাকাত, আর উজু কেমন করে, রোজা কতটুকু, হজ কেমন করে, এসব মাসলা মাসাইল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো হচ্ছে ফরু, মানে শাখা প্রশাখা মাসলা মাসাইল। শরীয়তের মাসলা হচ্ছে উসুল, বুনিয়াদী জিনিস বেসিক, আর যেগুলো হচ্ছে শাখা প্রশাখা মাসলা মাসাইল। মাসলা মাসাইলের ক্ষেত্রে প্রত্যেক নবীর শরীয়ত ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয়ের ক্ষেত্রে সমস্ত নবীর রাসূলগণের দাওয়াত হচ্ছে এক দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস আছে যে আমরা যারা নবী তা হচ্ছে বানুল আল্লাত, মানে বই মাতৃ ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। সৎ ভাই কাকে বলে? যাদের বাপ বাপ হচ্ছে এক, কিন্তু মা হচ্ছে ভিন্ন ভিন্ন, মা হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু বাপ হচ্ছে এক। তো আমরা নবীরা হচ্ছে বানুল আল্লাত, মানে বই মাতৃ সৎ ভাইয়ের মতো। সৎ ভাইয়ের মতো মানে আমাদের বাপ যেমন এক হলে সৎ ভাই, আমাদের মূল দিন হচ্ছে এক, আল্লাহ তৌহিদ, রেসালাত, আখিরাত, হিসাব নিকাশ, জবাবদেহি, জান্নাত জাহান্নাম, নেক আমল করতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, এই সমস্ত মৌলিক বিষয়গুলি সবই এক। উম্মাহাতুম সাত্তা, মা আলাদা আলাদা, মানে শরীয়তের খুঁটিনাটি মাসলা মাসাইলগুলি আলাদা আলাদা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাম ওয়া মিনহাজ, আল্লাহ কোরআনে আয়াত বলেছেন প্রত্যেক উম্মতের জন্য আমি আলাদা আলাদা পথ তৈরি করেছি, শিরা শরীয়ত এবং মিনহাজ রাস্তা আমি তৈরি করেছি। শেষ পথ যেটি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আসা পথ, আর সেই পথকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন, বাকি গুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই, মানে ঝগড়ার কোনো যুক্তি নেই, কারণ হক স্পষ্ট হয়ে গেছে, এটা একটা অর্থ। আর একটা অর্থ কেউ কেউ বলেছেন যে এই সুরা, সুরা সুরা যেহেতু মক্কায় নাজিল হয়েছে, আর মক্কায় সংগ্রাম করা, জিহাদ করা নিষেধ ছিল, মক্কায় সোমাইয়াকে মেরে ফেলে দিয়েছে আবু জাহাল, ইয়াসেরকে মেরে ফেলে দিয়েছে, বেলালের উপরে জুলুম চলছে, আম্মার উপরে জুলুম চলছে, তারপরেও কিছুই বলা যাবে না কাফেরদেরকে, এটাই ছিল না হুকুম, কিছু বলবে না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ব্যাস। আত্মঘাতী হামলা করে মারতে পারা যেত না, মারা যেত, কিন্তু নিষেধ ছিল। রাতের অন্ধকারে আবু জাহালকে মারা করা মুশকিল ছিল, কেন আবু জাহালকে রাতের অন্ধকারে মারলে বাকি সবগুলিকে তারপরের দিন সকালে শেষ করে দিত মুসলিমদেরকে তারা। এই জন্য আল্লাহ পাক তার হিকমতে নিষেধ করেছিলেন যে খবরদার, মক্কার এই দুর্বল জিন্দগিতে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, মরে যাচ্ছ ধৈর্য ধারণ করো, কষ্ট পাচ্ছ ধৈর্য ধারণ করো, মার খাচ্ছ ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন এখানে তাহলে মক্কি জীবনের বিধান, লাহুজ্জাতা বাইনানা বাইন, দেখো আমাদের মাঝে তোমাদের মাঝে ঝগড়া নেই, তোমরা যেমন করবে তেমন করো, বলে দিলাম, বলার বললাম, মানো মানো, নাই না মানো, ঝগড়া করবো না, এটা অর্থ হইতে পারে লাহুজ্জাতা বাইনানা বাইনাকুম। কিন্তু মদিনায় আসার পরে যখন জিহাদের হুকুম নাজিল হলো, তখন আর এই আয়াতকে, এই হলো মারা যারা বলেছেন যেগুলো মক্কি আয়াত, এগুলোকে মনসুখ বলছেন এই আয়াতগুলোকে, তার মানে এই বিধান আর নেই যে না হক বাতিলের লড়াই না, হক বাতিলের লড়াই আছে, মুসলিম যখন শক্তিশালী হবে তখন হককে তাদের শক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আর মুসলিম জাতি যদি দুর্বল হয় তখন মক্কি জীবনের মতো ওই রকমই ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, এবং যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন মুখে যদি বলতে পারেন তো হক কথা বলবেন, আর মুখেও বলতে পারছেন না তো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবেন। জানাই তো আছে এই তিনটি স্তরের কথা, বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা, তা যদি সম্ভব না হয় যেটা শাসকদের কাজ, হ্যাঁ, বা শক্তিশালী হওয়ার কাজ, তা যদি সম্ভব না হয় তাহলে কথার দ্বারা অন্যায়কে নির্মূল করা, তাও যদি কথাও বলতে পারছেন না রাস্তাঘাটে, বা আপনার বস বড় বড় নেতারা সিগারেট খাচ্ছে, আপনি যদি বলেন হাজা হারাম হারাম, পাসপোর্টটা নিয়ে এসে এক্সিট লাগিয়ে আপনার হাতে ধরে, আপনি মুখেও বলতে পারছেন না, তাহলে কি করবেন? অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ওয়াজালিক আযাফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। তো মক্কি জিন্দগি এবং মদিনার জিন্দগি থেকে আমাদের শিক্ষা, শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, নবীর সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ ইয়াজমা ওয়া বাইনানা ওয়া বাইনাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলতে বলছেন যে বলে দাও যে আল্লাহ আমাদের মাঝে, আল্লাহ পাক আমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন কিয়ামতের মাঠে, ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছে প্রত্যাবর্তন হবে, ফিরে যেতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين, اما بعد, فاعوذ بالله من الشيطان الرجيم. والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داهظة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي انزل الكتاب الحق والميزان وما يدريك لعل الساعه قريب. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন, যিনি বলেছেন যে আমি আমার পরে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যারা মজবুত করে ধারণ করে থাকবে দুটো এই জিনিসকে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তার প্রথমটি হচ্ছে এই আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করে। তাফসীর চলছিল সূরা শুরা, সূরা মানে কোরআনে কারীমের একটি সূরা, ছোট সিন দিয়ে, বিনা নুকতার সিন দিয়ে, আর শুরা মানে হচ্ছে পরামর্শ, সূরায়ে শুরা। আল্লাহ পাক ইরশাদ করছেন, দ্বিতীয় পর্ব গত সপ্তাহে এক অংশের তাফসীর করা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, যারা আল্লাহ পাক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। হাজ্জা ইউহাজ্জু মানে তর্ক বিতর্ক করা, আল্লাহ পাক সম্পর্কে মানে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যেসব বিশ্বাস রাখতে হয় সে সম্পর্কে, আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, যে কোনো ব্যাপারে কেউ যদি আল্লাহ পাক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় মানে এসবগুলিকে সামনে আল্লাহর দিন সম্পর্কে হইতে পারে, যার অন্তর্ভুক্ত হচ্ছে আকিদা, যার অন্তর্ভুক্ত হচ্ছে ইবাদত, যার অন্তর্ভুক্ত হচ্ছে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, মিম্বাদে মাস্তুজিবালাহ, তার ডাকে কিছু মানুষের সাড়া দিয়ে দেওয়ার পরে, বেশ কিছু মানুষ যারা বিশেষ করে জ্ঞানবান মানুষ, বুদ্ধিমান মানুষ, চরিত্রবান মানুষ, তাদের জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, শিরকের আমলেও তাদের কোনো বড় পাপ দেখা যেত না, সেই যুগ থেকে চরিত্রবান, তারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিয়েছে। অর্থাৎ যখন ওহি নাজল হয়েছে, কোরআন নাজল হয়েছে, তারা ঈমান নিয়ে এসেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, কোরআনের প্রতি বিশ্বাস করেছে, তারপরে কেউ যদি আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, মানে আল্লাহর দিনকে কেউ মানতে রাজি না হয়, আল্লাহ পাকের প্রতি কেউ ঈমান আনতে রাজি না হয়, আল্লাহর সাথে কুফরি করে, পরকাল বিশ্বাস না করে, অথবা হয়তো জন্মসূত্রে মুসলিম, এটা কোরআনে কারীম যেহেতু শুধু ওই জামানার জন্য নয় যে জামানায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, জন্মসূত্রে হয়তো মুসলিম আজকের যুগে বা যে কোনো যুগে, কিন্তু আল্লাহ পাকের কোন বিধিবিধান সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, মানতে রাজি নয়, অথচ বড় বড় জ্ঞানীরা যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল তারা মেনে নিয়েছে, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে, তাবেঈনরা মেনে নিয়েছেন, আইম্মায়ে কেরাম মেনে নিয়েছেন, তারা কোরআন সুন্নাহর জীবনযাপনকে তারা মেনে নিয়েছেন, কোরআন সুন্নাহ তারা প্রচার করেছেন। যদি কেউ বিতর্কে লিপ্ত আল্লাহ সম্পর্কে, আল্লাহ দিন সম্পর্কে, অথচ অনেক জ্ঞানী মানুষরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মিম্বাদে মাস্তুজিবালাহু মানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেওয়ার পরে, অর্থাৎ কিছু লোকদের সাড়া দেওয়ার পরে, যেমন আম্বিয়া রসুলগণ যুগে যুগে সমস্ত নবী রসুলগণ সবচাইতে শ্রেষ্ঠ, প্রত্যেক যুগে সবচাইতে শ্রেষ্ঠ হইতেন নবী রসুলগণ, তাই না? নূহ আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঈসা আলাইহিস সালাম এবং তার হাওয়ারি সহচরগণ। এইভাবে আম্বিয়া রসুলগণ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তারপর নবী করিম সাল্লামের যে দাওয়াত, শেষ নবীর দাওয়াত আসলো, তখন ওই সমাজের আমি ইশারাঙ্গিতে বলেছি যারা জাহিলিয়াতের যুগের চরিত্রবান ভালো মানুষ ছিল তারাই প্রথম ইসলাম কবুল করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখলাক চরিত্র ব্যবহারে কোন রকমের দোষ কোন কাফের বলতে পারবে না যে জাহিলিয়াতের আমলে শিরকের যুগেও তিনি চরিত্র খারাপ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করে বলছেন যে আল্লাহর কসম করে বলছি আল্লাহে মা জানাই তো ফি জাহিলাতিন ওয়ালা ইসলাম, ইসলামে আসার পরে ব্যবচার করা জেনা করা তো দূরের কথা, আমি জাহিলিয়াতের যুগে শির কুফরের যুগে যখন পাপে মানুষ ডুবে থাকতো সেই যুগে কখনো জেনার কাছে যাইনি। এইরকম লোকগুলি আগে ইসলাম গ্রহণ করেছে না করেনি? সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, ওবায়দা ইবনুল জাররাহ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, এইরকম যারা আশার মুবাশশারা তাদের জীবনী এরকম। কমজোর দুর্বল মুসলিম যারা, সালমান ফার্সি, বেলাল, আম্মার, সোহাইব, ইয়াসির, সুমাইয়া, এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। এইরকম জ্ঞানী বুদ্ধিমান ভালো মানুষরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর দিনে ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর দিন কবুল করেছে। তারপরে কেউ যদি আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় আমরা মানবো না, আবু জাহালের মতো লোক, আবুল হাবের মতো লোক, ওদুবা সাহেবের মতো লোক, এরকম যুগে যুগে যেসব কাফির বিজন রয়েছে বা বদ প্রকৃতির লোক রয়েছে, আল্লাহ বলছেন হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের যুক্তি তাদের দলিল প্রমাণ আল্লাহর নিকটে তাদের রবের নিকটে বাতিল বা অতি দুর্বল। দাহেদা মানে দুর্বল, বাতিল। জ্ঞানীরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে, পরকালের প্রতি ইমান নিয়ে এসছে, আর যদি কিছু বদ প্রকৃতির লোকেরা আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসে, আল্লাহর দিন না মানে, তাহলে তাদের দলিল যুক্তি প্রমাণ হচ্ছে বাতিল, ভ্রান্ত। ওয়া আলাইহিম গাযাব, এবং তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব রয়েছে, আল্লাহ পাকের ক্রোধ রয়েছে। গজব মানে হচ্ছে আল্লাহ পাকের ক্রোধ, আর আল্লাহ পাকের ক্রোধ যার উপর বা যে সম্প্রদায়ের উপর হয় তারা অবশ্যই ইহকাল পরকালে ধ্বংস হবে। ওয়ালাহুম আযাবুন শাদীদ, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন কোরআনে করিম নাজিল করার কথা, আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি আল কিতাব নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন। আল কিতাব মানে হচ্ছে কোরআন, যালিকাল কিতাব লা রাইব ফিহি, এই আল কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোন কিতাব? আল কোরআন। এখানে আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা যিনি আনজালাল কিতাব, আল কিতাব নাজিল করেছেন, বিল হাক্কে সত্য সহকারে, কিতাবে কোরআনে কারিমে যা আছে তা চির সত্য, ওয়াল মিজান এবং ন্যায়নীতির ইনসাফের সাথে, ন্যায়নীতির সাথে, ন্যায়নীতি সহকারে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ কি নাজিল করেছেন? হক, সত্য নাজিল করেছেন। কোরআনে কারিম আল্লাহ পাক কি নাজিল করেছেন? ইনসাফ মানে ন্যায়নীতি নাজিল করেছেন। কোরআনে কারিমে রয়েছে আকীদার বিষয়, মৌলিক বিষয়। একটু চিন্তা করুন যে কোরআনে আছে কি, কি বিশ্বাস করতে হবে আর কি বিশ্বাস করতে হবে না, এই ক্ষেত্রেও আল্লাহ সত্য নাজেল করেছেন, মিথ্যা নাই, বাতিল নাই। আর আল্লাহ ন্যায় নীতি নাজেল করেছেন, ইনসাফের কথা নাজেল করেছেন, জুলমের কথা নাজেল করেননি। আকীদা হল এবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক যেসব এবাদতের কথা কোরআনে কারিম উল্লেখ করেছেন, সালাত, নামাজ হোক, সিয়াম, রোজা হোক, যাকাত হোক, হজ হোক, উমরা হোক, হিজাব, পর্দা হোক, এটা যেমন চিরসত্য আল্লাহর পক্ষ থেকে ঠিক তেমনই এটা হচ্ছে ন্যায় নীতি। সুতরাং মহিলাদের জন্য পর্দা হচ্ছে এটা ইনসাফ, জুলুম করা হয়নি, অবরোধ করা হয়নি, বরং তাদেরকে সম্মানিত করা হয়েছে ইনসাফের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। এইরকমই আল্লাহ যে হালাল হারাম নাজিল করেছেন, ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, সত্য কথা আল্লাহ হালাল করেছেন আর মিথ্যাকে হারাম করেছেন, আমানতকে আল্লাহ আমানতের আদেশ করেছেন, খেয়ানত নিষেধ করেছেন। এইভাবে আল্লাহ পাকের আদেশ নিষেধ, হালাল হারাম, জায়েজ নাজায়েজের যে বিধান রয়েছে কোরআনে কারিমে, তা চির সত্য আল্লাহর পক্ষ থেকে, এবং তা হচ্ছে ন্যায় নীতি, তাতে ইনসাফ রয়েছে, ন্যায় বিচার রয়েছে। আর কোরআনে কারিমে রয়েছে ঘটনাবলী, কিস্সা কাহিনী, তাই না? অতীতের বহু কিস্সা কাহিনী রয়েছে, আম্বিয়া রসুলগণের রয়েছে, আল্লাহর নেক বান্দা সৎ লোকদের রয়েছে, আর অসৎ লোকদের কাফের পাপিষ্ঠদের রয়েছে। এগুলিতে কোন উপন্যাসের মতো মরিচ মশলা দেওয়া নেই, বুঝতে পারছেন? চিরসত্য, যা বলা হয়েছে সত্য। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য, দাউদ আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য, সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে, জিন সম্পর্কে, ওই পাখি সম্পর্কে, পাখির চিঠি পৌঁছাইল, খবর নিয়ে আসলো, সত্য বলা হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনায় যা বলা হয়েছে সত্য বলা হয়েছে। সুতরাং আদম আলাইহিস সালামের তওবা কোন দোয়া দিয়ে কবুল হয়েছে তা কোরআনে কেন আল্লাহ বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়ে তওবা করেছিলেন আর দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে। তাহলে এটা যদি হক হয় সত্য হয়, তাহলে যারা বলছে আদম আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করেছিলেন, বেহাক্তে মোহাম্মদ মোহাম্মদের ওসিলা ধরে দোয়া করছি তখন দোয়া করেছে, এটা হচ্ছে মিথ্যা, হক নাই, বাতিল মিথ্যা। বুঝতে পেরেছেন? আল্লাহ হক নাজিল করেছেন ঘটনাগুলির ক্ষেত্রে যতগুলি ঘটনা কোরআনে করিম আছে। এছাড়া কোরআনে করিম ভবিষ্যৎবাণী রয়েছে, আকিদা বললাম, এবাদত বললাম, মামলা আদান প্রদান ব্যবসা বাণিজ্য লেনদেন বললাম, আর কি বললাম, ঘটনাবলী বললাম অতীতের, ভবিষ্যৎ, হ্যাঁ মানে ঘটনাবলী, আর আর কি রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে মাস নম্বরে কোরআন কারিমে, ভবিষ্যৎবাণী কিয়ামত আছে ভবিষ্যৎবাণী নেই, ইয়াজুজ মাজুজের কথা নেই, হ্যাঁ এরকম বহু ভবিষ্যৎবাণী রয়েছে। ওয়া খালাকা মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। দেখছেন দুনিয়াতে সৃষ্টি হচ্ছে, আল্লাহ পাকের যে ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি হচ্ছে চিরসত্য এবং সেগুলি হচ্ছে ন্যায়ের ওপর, হকের ওপর, ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ সেই সত্তা যিনি আল কোরআন নাজিল করেছেন, কিতাব মানে কোরআন নাজিল করেছেন, বিল হককে সত্য সহকারে এবং ইনসাফ সহকারে, মিজান, মিজান মানে মানদণ্ড, দাঁড়িপাল্লা, মিজান কাকে বলে, তারা যদি দাঁড়িপাল্লাকে বলে, তাই মিজান মানে ন্যায়ের যেটা ইনসাফের মানদণ্ড, তারা যদি কি করা হয় দাঁড়িপাল্লা দিন মেপে দেওয়া হয়, তাতে যদি কেউ ঘাটতি করে মাপতে গিয়ে যে বিক্রি করছে সে কমাবার চেষ্টা করে, যদি বেদিন হয় বেঈমান হয় ইমানের দুর্বল হয় তাহলে কম দেওয়ার দাঁড়ি মারার চেষ্টা করে, এটা হচ্ছে জুল। আচ্ছা আর যদি যে বিক্রি করছে সে না মেপে যে কিনছে সে মাপে তাহলে দাঁড়িটা ঝুঁকিয়ে বেশি করে নেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে জুল। দেখলেন না? তাহলে মিজান দাঁড়িপাল্লার কাজ হচ্ছে ঠিকভাবে সমান সমান যতটা পাবে ততটা দেওয়া, যতটা দেওয়া দিতে বলা হয়েছে ততটা দিতে হবে, তার বেশি দিলেও জুলম হবে, যদি দেনেওয়ালা রাজি না থাকে আর কম দিলেও জুলম হবে। ঠিক তেমনি আল্লাহ ফাকর বলে মিজান নাজিল করেছেন, মানে মিজান যে কোরআনে কারিমে রয়েছে সেটা হচ্ছে ইনসাফের দাঁড়িপাল্লা, ন্যায় নীতির যে বিধান রয়েছে কোরআনে কারিমে তার দাঁড়িপাল্লা আল্লাহ নাজিল করেছেন। তুমি কি জানো, কোন বস্তু তোমাকে জানাবে, তোমার কাছে জানার কোন চাবি আছে যে কিয়ামত কখন, না তোমার অমায়ুদরিকা তুমি কি জানো, লাল্লা সাতিব হতে পারে বা সম্ভবত, লাল্লা মানে সম্ভবত হতে পারে, সম্ভবত আসাদ কেয়ামতের চূড়ান্ত ফয়সালা খুব নিকটে, হতে পারে যে কিয়ামত এত কাছে যে আমার আপনার জীবনে চলে আসবে কিন্তু কল্পনা করতে পারেন না, হঠাৎ যেদিন চলে আসবে আপনি হতভম্ব হয়ে যাবেন, আরে আমি তো ভাবছিলাম যে আমার নাতির যুগ হয়তো আসবে না, হ্যাঁ আরো 100, 200, 300, 500 হয়তো আছে আর আপনার আমার জীবনে হয়তো কিয়ামত এসে পড়েছে। আল্লাহ পাক তাই বলছেন, ইয়াস্তাজিলু বিহা আল্লাযিনা লা ইউমিনুনা বিহা, কিয়ামত সম্পর্কে জলদিবাজি করে, তাড়াহুড়া করে, চ্যালেঞ্জ করে কারা, যারা কিয়ামতে বিশ্বাসী নাই, কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে কিয়ামত কিয়ামত করো যে আল্লাহর কাছে বিচার হবে, হিসাব হবে, জান্নাত জাহান্নাম, যদি তাই থাকে তুমি আসো তো তাড়াতাড়ি। বিশ্বাসী লোক কখনো বলেন যে কিয়ামত নিয়ে আসো দেখি, বলবে না কখনো। আল্লাহ বলছেন ইয়াস্তাজিলু বিহা, এই কিয়ামত সম্পর্কে তাড়াহুড়া করে ওই সব লোকেরা, আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা কিয়ামতের প্রতি ঈমান রাখে না, ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা মুমিন বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে কিয়ামত হবে, বিচার হবে, জবাবদেহি করতে হবে, দুনিয়ার পরে আখেরাত রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, যারা বিশ্বাস করে, মুশফিকুনা মিনহা, কিয়ামত সম্পর্কে ভয়ে ভীতু, তারা ভয় করে কিয়ামতকে, আল্লাহ না করে আমাদের জীবনে কিয়ামত আসে, কিয়ামতের যে ভয়াবহতা হবে, আল্লাহ আমাদের লাইফে যেন না আসে, দাজ্জালের ফিতনা আমাদের জীবনে যেন না আসে, ইয়াজুজ মাজুজের ফিতনা ফাসাদ বিপর্যয় যেন আমাদের জীবনে না আসে, যারা ইমানদার তারা এই কথা বলবে, পক্ষান্তরে যারা কাফের তারা চ্যালেঞ্জ করবে নিয়ে আসো দেখি। ওয়ায়ালামুন, এবং মুমিনরা ভালো করে জানে মানে বিশ্বাস করে, আন্নাহাল হক, যে কিয়ামত হচ্ছে চিরসত্য, জেনে রাখো ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যলালিন বাঈদ, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে ঝগড়ায় বিতর্কে লিপ্ত হয়, মারা ইউমারি মানে ঝগড়া করা, আর মিরিয়াতুন থেকে যদি হয় মেরাউন মানে ঝগড়া করা, ওখান থেকে যদি এই শব্দের উৎপত্তি হয় তাহলে ওর মানে ঝগড়া করা, বিতর্ক করা, আর মিরিয়াতুন মানে সন্দেহ সংশয়। এই জন্য এর অর্থ যদি ওই শব্দ থেকে এর উৎপত্তি না হয় তাহলে যারা কিয়ামত সম্পর্কে সন্দিহান এই অর্থ করা যেতে পারে। কিয়ামত সম্পর্কে যারা বিতর্কে লিপ্ত হয় তারাই সন্দিহান, আর কিয়ামত সম্পর্কে যারা সন্দিহান লাফি যলালিন বাঈদ তারা গুমরাহিতে, তারা ভ্রষ্টতায় অনেক দূরে চলে গেছে, ফি যলালিন গুমরাহিতে বাঈদ অনেক দূর চলে গেছে তারা। আল্লাহ পাক তার ইরশাদ করেছে আল্লাহু লতিফুন বিবাদিহি, আল্লাহ পাক তার বান্দার উপর বড় মেহেরবান, লতিফুন মানে বড় মেহেরবান, আল্লাহ পাকের যে কতই মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে হেদায়ত করেছেন। আপনার মধ্যে আমার মনে কোন বৈশিষ্ট্য আছে যে আল্লাহ আমাকে হেদায়ত করেছেন, আপনাকে হেদায়ত করেছেন, পাঁচ হাত নামাজ পড়া তৌফিক দান করেছেন, মুসলিম পরিবারে আল্লাহ সৃষ্টি করেছেন, আর একজন আপনার চাইতে আমার চাইতে দেখতে সুন্দর, হ্যাঁ কথাও খুব চিকন সুন্দর বলতে পারে, মিষ্টি কথা, কাফের ঘরে পয়দা হয়েছে, বেনামাজি বেদিন, পাপিষ্ট, পাপে সারাদিন কাটায়, কত বড় মেহরবান আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ পাকের মেহরবানির একটা দিক, এটা আল্লাহ পাকের মেহরবানির বহু দিক রয়েছে। আল্লাহ পাক কত মেহরবান যে এত নাফরমানি করছেন, আমরা এত গুনাহ করছি, তারপর আল্লাহ পাক সাথে সাথে শাস্তিও দিচ্ছেন না, বরং বহু গুনাহ মাফ করছেন, বহু অপরাধ ছেড়ে দিচ্ছেন, আল্লাহ উপেক্ষা করছেন, মাফ করে দিচ্ছেন, আর তারপর আল্লাহ পাক নাফরমানকে এমনকি কাফেরকেও খেতে দিচ্ছেন, কাফেরকে ওইভাবেই দিচ্ছেন যেমন মুমিনকে দিচ্ছেন, আল্লাহ পাক রাব্বুল কত মেহরবান। অথচ আমি আপনি কখনো দেব না, আপনার লেবার একদিন যদি কাজ না করে কখনো বেতন দিবেন না, আপনার বাড়ির চাকর যদি আপনার কাজ না, একদিন যদি আপনার স্ত্রী আপনার কাজ না করে দেয়, অস্বীকার করে, তাহলে কয় তালাক যে দিবেন তা আপনি জানেন, কথাই কথাই তালাক, টেলিফোনে এখান থেকে তালাক, একবারে একসাথে তিন তালাক জাহেলদের কাছে। আল্লাহ পাক বড় মেহরবান, আল্লাহ পাকের মেহরবানির বহু দিক রয়েছে যেগুলি বলে শেষ করা যাবে। ইয়ারজুক মাইয়াশা, আল্লাহ পাকের মেহরবানির একটা দিক হচ্ছে যে আল্লাহ পাক যাকে ইচ্ছা রিজিক দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক বেশি করে রিজিক দান করেন, ভালো সুস্থতা দিয়েছেন এটা তার রিজিক, ভালো আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ভালো নিরাপত্তা দিয়েছেন, আপনার চেয়ে আমার চেয়ে অনেক নেক লোক সামদেশে আছে কিন্তু নিরাপত্তা নেই, আজকে চিন্তা করুন আপনি, আমার চেয়ে আপনার চেয়ে অনেক ভালো মানুষ আফগানিস্তানে এরাতে আছে কিন্তু তারা নিরাপত্তা হারিয়ে ফেলেছে, আল্লাহ আপনাকে এই নিরাপত্তা রিজিক দান করেছেন, আল্লাহ কত মেহরবান আপনার উপর আমার উপর, আল্লাহ পাকের এরকম বহু মেহরবানি, আল্লাহ আমার চাইতে আপনার চেয়ে অনেক ভালো মানুষ পরহেজগার, আপনার আত্মীয়র মধ্যে অনেকে আছে যারা আপনার চাইতে ভালো, দেশে থেকে গেছে হজ উমরা করার তৌফিক হয়নি কিন্তু তারা আপনার চাইতে আমার চাইতে ইমানদার হতে বেশি, আল্লাহ আপনাকে আমাকে মক্কার কাছাকাছি এই সৌদি আরবে পৌঁছে দিয়েছে, আল্লাহর কি শুকরিয়া দিয়ে করছে বলো, আলহামদুলিল্লাহ আল্লাহ যে বড় মেহরবান। সুতরাং আল্লাহ পাক যাকে ইচ্ছা রিজিক দান করে থাকেন এবং রিজিক প্রশস্ত করেন, আল্লাহ পাক কারোর রিজিককে সংকীর্ণ করেন তাতেই হয়তো তার জন্য কল্যাণ রয়েছে। যেমন অন্য আয়াত রয়েছে ওয়াহুল কাওয়িউল আজিজ, আল্লাহ হচ্ছেন শক্তিমান সর্বশক্তিমান আল আজিজ, আর তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত। মান কানা ইউরিদু হারসাল আখির, আল্লাহ পাক এখানে দুনিয়ার আখেরাতের ব্যবসার কথা, দুনিয়া এবং আখেরাতের ক্ষেতির কথা, চাষ আবাদের কথা উল্লেখ করেছেন। কিছু লোক আছে দুনিয়ার চাষ আবাদ করে, দুনিয়ার ক্ষেত খামারে কাজ করে, আর কিছু লোক আছে আখেরাতে পরকালের ক্ষেত খামারে কাজ করে। আল্লাহ পাক বলছেন মান কান ইউরিদু হারসাল আখিরা, যেই ব্যক্তি পরকালের আখেরাতের ক্ষেতে মেহনত করতে ইচ্ছুক, আখেরাতের ক্ষেতে মেহনত করব, আমার এলেমে মেহনত করব, এলেম শিখব, আমার আমল সুন্দর করব, আমলে মেহনত করব, আমার নামাজ ভালো করে সুন্দর করে পড়বো, এই নামাজের ক্ষেত করব, আমি আমার রোজা, আমার যাকাত, আমার দান খায়রাত, আমার পরহেজগারি তাকওয়া, এতে আমি মেহনত করব, আমার অন্তর পরিষ্কার করব, আমার ঈমানকে তাজা করব, শক্তিশালী করব। এই ক্ষেত্রে যেই ব্যক্তি মেহনত করতে ইচ্ছুক, নাজিদুল্লাহু ফি হারসিহি, তার ক্ষেত আমি আরো বৃদ্ধি করে দেব, ক্ষেতের ফলন আল্লাহ বলছেন বৃদ্ধি করে দেবেন। অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যেই ব্যক্তি ইহকালের দুনিয়ার খেদ করতে ইচ্ছুক, দুনিয়ার খেদ করব, ভালো ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব, আমি কিছু না হইতে পারলে আমার ছেলেদেরকে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ভালো ইনকাম করবে, ভালো সুখী হব, গ্রামে ছিলাম শহরে আসবো, কাঁচা বাড়িতে ছিলাম পাকা বাড়িতে থাকবো, গরিব ছিলাম পয়সাওয়ালা হব, হ্যাঁ চাকরি করতাম এখন ব্যবসায়ী হব, ব্যবসা করতাম অপরের নামে এখন আমি নিজেই কি করব, নিজেই বড় ব্যবসায়ী হব, পুঁজিপতি হব। এই যে দুনিয়ার স্বপ্ন জাতির, দুনিয়ার স্বপ্ন, শুধু দুনিয়ারই স্বপ্ন দেখে, পয়সার স্বপ্ন দেখে, নেতৃত্বের স্বপ্ন দেখে, চেয়ারম্যান ছিলাম এমপি হব, এমপি ছিলাম মন্ত্রী হব, মন্ত্রী ছিলাম বড় মন্ত্রী হব, এসব স্বপ্ন জাতির। মানকান ও মানকান ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার ক্ষেত খামার করতে চায়, নুতিহি মিনহা, আল্লাহ বলছেন যে মেহনত যে যে ময়দানে করবে আমি তাকে বঞ্চিত রাখবো না, তাই দেব। এই জন্য যারা দুনিয়ার ক্ষেত্রে অনেক বড় বড় অঙ্কের পয়সা খরচ করে ছেলে মেয়েদেরকে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, কিন্তু বেনামাজি বানাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে বাধা নেই, বরং এই এলেমো ফরজে কিফায়া, যাতে মুসলিমরা নিজেরা স্বাবলম্বী হইতে পারে, কিন্তু বেনামাজি ডাক্তার, বেনামাজি ইঞ্জিনিয়ার, হ্যাঁ বেনামাজি দারোগা পুলিশ, বেনামাজি মন্ত্রী, বেনামাজি এমপি, এগুলির প্রয়োজন নেই, এগুলির প্রয়োজন নেই আমাদের, ধার্মিক গুলির প্রয়োজন আছে। আল্লাহ পাক বলছেন যে নতিহেমিনা, যারা শুধু দুনিয়া দুনিয়া করবে আর দুনিয়ার ক্ষেত খামারে মেহনত করবে তাদেরকে তাই দেব, দেব দুনিয়া থেকে দেব, কিন্তু আল্লাহ বলছেন কিন্তুটা শুনেন, ওমালাহু ফিল আখিরাতি মিন নসীব, কিন্তু তাদের জন্য বা তার জন্য আখিরাতে পরকালে কোনো কিছুই নেই, কোনো অংশ নেই, নসীব মানে হচ্ছে অংশ, এই জন্য আমরা বলি নসীব খারাপ, ভাগ্য খারাপকে কি বলি নসীব খারাপ, আরবি শব্দ এটা, কোরআনের শব্দ বরং, ওমালাহু ফিল আখিরাতি মিন নসীব, আর এইরকম লোকের জন্য পরকালে কোনো নসীব নেই মানে কোনো অংশ নেই। এই মর্মে আরো বেশ কিছু আয়াত রয়েছে, সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরাতে আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল আজিলা, যারা নগদ নগদ চাই, দুনিয়ার নগদ চাই, নগদ হচ্ছে নেতৃত্ব, নগদ হচ্ছে পয়সা, নগদ হচ্ছে ব্যবসা বাণিজ্য, নগদ হচ্ছে দুনিয়ার ভোগ বিলাস, মান কানা ইউরিদুল আজিলা, আল্লাহ বলছেন আজ্জালনা লাহু ফিহা মানাশা, আমি যতটা চাই তার জন্য নগদ নগদ দেব, জলদি চেয়েছে জলদি দেব, নগদ চেয়েছে নগদ দেব, লেমান নুরি, তবে যার জন্য আমি চাইব, ওর ক্ষমতা আছে এই ক্ষমতা তাকে দিয়ে দিন, যার জন্য চাইব, সোম্মা জাহান্না লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা, শুধু দুনিয়াই চেয়েছিল আখিরাত চাইনি, দুনিয়া ঠিক রেখেছিল আর আখিরাতকে ঠিক রাখেনি, নামাজ ঠিক রাখেনি, তার ঘুম ঠিক ছিল, তার শরীরের আরাম ঠিক ছিল, তার স্বাস্থ্য ঠিক রেখেছে, তার হৃদয়কে ঠিক রাখেনি, কলবের ইসলাহ করেনি, শুধু শরীরের খেদমত করেছে তার কলবের খেদমত করেনি, সোম্মা জাহান্না লাহু জাহান্নাম, তার জন্য আবার জাহান্নাম আমি রেখেছি, ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা, লাঞ্ছিত অপদস্থ আর ভর্ৎসনা খেয়ে জাহান্নামে দাখিল হবে। ওমান কানা ইউরিদুল আখিরাহ, পক্ষান্তরে যে আখিরাত চাইবে পরকাল চাইবে, ওয়াসআলাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ মেহনত পরিশ্রম করবে, লক্ষ্য করবেন কিন্তু আল্লাহ কথা বলেনি যে শুধু মনের কামনা যে আল্লাহ তোর কাছে জান্নাত দেব, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচবো, এই মনের কামনা যথেষ্ট নাই, কারণ অনেক জন্মসূত্রে মুসলিম বেনামাজি কিন্তু বিধর্মী একেবারে নয়, নামাজের গুরুত্ব বুঝে না, মনে করে যে মুসলিম যখন আর আল্লাহকে ভালোবাসি, নামাজ না পড়লে কেউ আল্লাহকে ভালোবাসি, বছরে জলসা জুলুস হইলে তো খেদমত করি, হ্যাঁ মসজিদ মাদ্রাসায় চান্দা দাম খাই তো করি, হ্যাঁ গরিব মিসকিন আসলে তো খাওয়াই তো করি, মেহনত যথাযথ মেহনত করলো না, আল্লাহ পাকের ফরজ আদায় করলো না, হারাম কাবিরা থেকে বেঁচে থাকলো না, এটা হচ্ছে যথাযথ কমপক্ষে মেহনত করা, কমের পক্ষে এই মেহনত করতে হবে, আখিরাত চাইলে ওর জন্য যথাযথ মেহনত করতে হবে, এদের মেহনতের আল্লাহ পাক মর্যাদা দান করবেন, কদর করবেন, দুনিয়া চাইলে দুনিয়া পাবে, আর যারা আখেরাত চাইবে, আর একটা কথা বলে, যারা আখেরাত চাইবে আর দুনিয়াকে একেবারে উপেক্ষা করে না, নামাজ শেষ হয়ে গেল তখনও দুনিয়াতে বেরিয়ে রোজি রোজগারের চিন্তা করে, ডিউটি আট ঘন্টা শেষ হয়ে গেছে, জুমার দিনে ছুটি আছে, তখন এলম শিখে, আর এলম শেখার পরে আমল করে, আর আমল করে, আমল করে আখেরাত কে, আখেরাতের আমল কে, অর্থাৎ দিনের কাজকে এক নম্বরে রেখে তারপরে দুনিয়া করে। এই জন্য হারাম খায় না, হারাম উপার্জন করে না, এক পয়সা কারো বেইমানি করে না, চুরি করে না, হারাম জীবনযাপন করে না, সুদ ঘুষের আদান প্রদান করে না, ব্লু ফিল্মের ব্যবসা করে না। আল্লাহ পাক আমাকে হালাল রিজিক চাকরি দিয়েছেন, আমার এই 1000 রিয়ালই যথেষ্ট, আমার পাশের লোক আরো 2-4 হাজার রিয়াল উপার্জন করছে হারাম করে, আমার প্রয়োজন নেই। এটা হচ্ছে আখেরাতকে এক নম্বরে রাখার অর্থ। দুনিয়াও করছেন আপনি, কিন্তু আখেরাতকে এক নম্বরে রেখেছেন, আখেরাতকে এক নম্বরে রেখেছেন, সেই জন্য ফজরের আজান হইতে আপনি জেগে যাচ্ছেন, ঘুমাচ্ছেন, এমন নাকি ঘুমাচ্ছেন না, ফেরেশতা না, আপনি ঘুমাইতে হবে আপনাকে, শরীরকে আপনি হক দিচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু যেমনই আজান হইলে উঠে গেলেন, ফজর পড়লেন, তারপরে সকাল 8টায় ডিউটি, আবার ঘুমিয়ে গেলেন, রেস্টের জন্য প্রয়োজন যদি থাকে তাহলে, আর যদি প্রয়োজন না থাকে, 6-7 ঘন্টা ঘুম হয়ে গেছে, তাহলে এরপর আর আবার ঘুমের কি আছে, যে ফ্রি থাকলে শুধু ঘুমাইতে হবে, কিছু লোক আবার আছে এরকম, ফ্রি থাকলে ঘুমাইতে হবে, ফ্রি থাকলে ঘুমাইতে হবে, ফ্রি থাকলে বিছানায় পড়ে থাকতে হবে, পড়াশোনার নেই, এলএম শেখার নেই, অথচ এই ফ্রি সময় 6 ঘন্টা ঘুম হয়ে গেছে, এই সময়টায় সে ইবাদতবন্দি করতে পারত, এই সময় সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে এলএম শেখা, এলএম চর্চা করা, কোরআনে কিছু আয়াতের তাফসীর পড়তে পারত, রাসূলের কিছু হাদিস পড়তে পারত, কিছু সিরাতুন নবী পড়তে পারত, কিন্তু না, পড়াশোনা করবে না, কিছু শুনবে না, শুধু ঘুমিয়ে থাকা, এরা হচ্ছে অলস পাটি। ধর্ম কিছু আছে, ফরজ নামাজ ইবাদত বন্দেই তো পড়ে, কিন্তু অলস, এরকম হইলে হবে না। আল্লাহ পাক মেহনত করতে বলেছেন, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন, আমলাহু শুরাকা ও শারাউলাহু মিনাদ দিন মা লাম ইয়াযান বিল্লাহ। এখানে আরেকটি প্রসঙ্গ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিন আল্লাহ নাজিল করেছেন, মানুষের কাজ হচ্ছে সেই দিনের বাস্তবায়ন করা, সেই দিন পালন করা, এটা হচ্ছে মানুষের কাজ। মানুষের কাজ এই নয় যে তারা বিধান রচনা করবে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে কেউ যদি সংবিধান লিখে রাখে সেটা আলাদা কথা, কারণ এখানে অনেকে ভুল বোঝাতে চেষ্টা করেছে। একজন বক্তার কথা শুনলাম কিছুদিন আগে টিভিতে এসেছে, আসার পর বলছে কিছু লোকেরা বাড়াবাড়ি করে, সংবিধান ইসলাম বিরোধী নয়, ধোকা দিয়েছে মুসলিম জাতিকে, এই কথা যদি বলে ধোকা দিয়েছে, এটা অস্পষ্ট কথা। কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি সংবিধান তৈরি করা হয়, আমাদের দেশে কেউ যদি চুরি করে, আমাদের আইন নম্বর এত, সেটা হচ্ছে চুরির, চোরের হাত কাটা হবে। হ্যাঁ, কেউ যদি খুন করে, সাধারণ লোককে খুন করুক আর বিশিষ্ট ব্যক্তিকে খুন করুক, রাষ্ট্রের মালিককে খুন করুক, একটা গরিবের ছেলেকে খুন করুক, এই খুনের বদল কেসাস বাস্তবায়ন করা হবে, সংবিধান লেখা আছে। তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে সংবিধান, এই সংবিধান কোরআন হাদিসেরই কথা, এই কথা যদি উদ্দেশ্য হয় তাহলে তো ঠিক, কিন্তু সাধারণ লোককে সেটা বুঝবে, সাধারণ লোককে ধোকা দিয়েছে এইভাবে। সংবিধান তৈরি করা হলো যাতে কোরআনের কয়ের গন্ধ নেই, হাদিসের হয়ের গন্ধ নেই, আর বলে সংবিধান ইসলাম বিরোধী নাই, ধোকাবাজি, এটা এই খেয়ানতের কালকে আমাদের জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক এই কথা কোরআনে কারিমে দিয়ে আয়াতে বলছেন, আমলাহুম শুরাকা, তাদের কি অনেক শরিক আছে, মানে অনেক বিধানদাতা আছে। পশ্চিমা বিধান গণতন্ত্র, পশ্চিমা বিধান হচ্ছে আপনার ক্যাপিটালিজম, হ্যাঁ পুঁজিবাদ, পশ্চিমা হোক আর পূর্বের হোক, আর সোশ্যালিজম, সমাজবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ, এগুলো কি? এগুলো হচ্ছে কুফরি মতবাদ সবগুলি, এগুলো কাফেরদের তৈরি করা। আল্লাহ বলছেন আল্লাহ শরাকা, তাদের কি শরিক রয়েছে, বিধানদাতা রয়েছে, এরা এগুলি তৈরি করে দিয়েছে মুসলিমদের, তোমরা পালন করো, এগুলি তো পালন করছো তোমরা, কিন্তু কোরআন তো পালন করতে চাও না, কোরআন শুধু আলমারিতে রাখা আছে সাজানো, কোরআন শুধু মসজিদে রাখা আছে, কোরআন শুধু বরকতের জন্য, কোরআন শুধু মাইয়াতের জন্য, মরে গেলে বা মরতে গেলে সূরা ইয়াসিন পড়া শুরু করে দাও, আর মরে গেলে যতক্ষণ দাফন না হবে কোরআন পড়তেই থাকো, এর জন্য কোরআনকে করে দিচ্ছে আজকে মুসলিমরা আমাদের দেশে, এর জন্য কোরআন আল্লাহ নাজিল করেননি। মৃত ব্যক্তির সামনে কোরআন শুনিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন কোরআন দিয়ে জীবিত করতে হবে, তো জীবিত করবেন কাকে? যে অন্তর মরে গেছে কিন্তু তার রূহ আছে, আত্মা আছে, মরে যায়নি, জীবিত ব্যক্তি, তাকে কোরআন শোনাইতে হবে, কোরআনের তরজমা তাফসীর শোনাইতে হবে, যাতে হেদায়েত হবে, নামাজি নামাজি হয়, মুশরিক কবর পূজারী, দেবদেবীর পূজারী, আল্লাহর ইবাদত বন্দেগি করতে বলা হয়, পাপিষ্ট নেক হয়, সৎ হয়, এই জন্য কোরআনে কি আর দুনিয়া থেকে বিদায় হচ্ছে আর সুরে আসেন শোনাবেন, এটা জাল কথা, সহি হাদিস না। আর মানুষ মরে গেলে তারপরে কোরআন পড়তে থাকতে হবে, কোন জৈব জাল হাদিসও নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সোমবারে হয়েছে, আর সোমবার চলে যাওয়া সোমবার ফজরের আগে, সোমবারের দিন গেছে, মঙ্গলবার গেছে, তার মঙ্গলবারে সারা রাত জানাজা হয়ে তারপরে দাফন হয়েছে। একজন সাহাবি কেউ বা নবী করিম সাল্লামের প্রিয়ত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়েছেন বসে বসে? হ্যাঁ, সুবহানাল্লাহ, কোথাকার সুন্নত এগুলো! রুমাইয়াতকে সামনে নিয়ে কোরআন পড়তে থাকতে হবে দলবল নিয়ে। আমলাহু শরাকা, তাদের কি বিধানদাতারা রয়েছে? সারাউ লাহু মিনাদ দ্বীন, তাদের জন্য দ্বীন জীবন বিধান রচনা করেছে, প্রণয়ন করেছে, বিধিবিধান দিয়েছে তাদেরকে, এমন বিধিবিধান, মা লাম ইয়াজান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি। চোরের শাস্তি ৬ মাস জেল, আল্লাহর অনুমতি দেননি। খুনের শাস্তি ৫ বছর জেল, আল্লাহর অনুমতি দেননি। আর তার মধ্যে জামানতে ছুটিয়ে নিয়ে যেতে চাও, ছুটিয়ে নিয়ে যেতে চাও, এক দুই মাসের মধ্যে ছুটিয়ে জামিন দিয়ে দিব। এগুলি হচ্ছে মা লাম ইয়াজান বিহিল্লাহ, আল্লাহ এর পারমিশন দেন। সুবহানাল্লাহ। আর তারপরে বলবেন যে সংবিধান ইসলাম বিরোধী নয়, ধোকাবাজি এটা মুসলিম উম্মাহ। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালার বাণী যদি অগ্রিম ঘোষিত না হয়ে যেত। আল্লাহ পাকের ফয়সালার বাণী কি? যে মানুষকে আমি সাথে সাথে ধরব না, অবসর দেব, ছাড় দেব। দুনিয়াতে ধরলে অনেক সময় অনেক দিন ছাড় দেব, আর না হলে অনেক সময় দুনিয়াতে ধরবই না, বড় বড় জালেমকে আখেরাতই ধরব, কবরে আসলেই ধরব, তার আগে ধরব না, বিচার দিবসে কিয়ামতের মাঠে ধরব, জাহান্নামে দেব, দুনিয়াতে শাস্তি দেব না। আল্লাহ পাক অনেক লোকের, অনেক কাফের, অনেক বেদিন, অনেক পাপিষ্ঠদের সম্পর্কে আল্লাহ পাক এই নীতিমালায় রয়েছে, এই কথা আল্লাহ কথায় বলেছেন। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর যদি ফয়সালার বাণীর ঘোষণা অগ্রিম না হয়ে যেত, লাকুজিয়া বাইনাহুম, তাহলে এদের পাপের কারণে যারা বিধান রচনা করে বা মানুষ রচিত বিধান দিয়ে ফয়সালা করে, মানুষের মন গড়া মতবাদ, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, কারণ এই ব্যাখ্যাতে অনেকে ভাববে যে শুধু রাজনীতির ক্ষেত্রে না, এমনকি ধর্মীয় ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি কোনো আমল, আর আপনি আমল করছেন, ঈদে মিলাদুন নবী করছেন, হ্যাঁ এটা রাজনৈতিক ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে মালাম ইয়াজান বিহিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি দেননি, এটা হচ্ছে বিধান রচনা করা, দুই ঈদের জায়গায় তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন, বিধান রচনা করা। এইরকমই ফাতিহা দুয়াজদাহাম আর ফাতিহা ইয়াজদাহাম, শুনেছেন নাম ফাতিহা দুয়াজদাহাম, দুয়াজদাহাম ফার্সি, ফার্সি আমাদের দেশের মুসলমানরা ফার্সি ধর্ম আমল করে, ফাতিহা দুয়াজদাহামকে বুঝাইতে পারবেন দেখি? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই দেশের বিদাতিদের সাথে এগুলো আমল করে তো অভ্যাস আছে, কোন ভাই যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে অবস্থা ভালো। ফাতিহা দুয়াজদাহাম কাকে বলে তারা? প্রথম কথা দুয়াজদাহাম মানে বারো, আমি বলে দিচ্ছি, হ্যাঁ দুয়াজদাহাম মানে বারো, ফার্সি ভাষায় বারোকে দুয়াজদাহাম বলে, তো বারো, বারো তারিখে ফাতিহা খানি, এটা হলো এর অর্থ। হ্যাঁ বারো রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের তারা ফাতিহা দুয়াজদাহাম করে। আচ্ছা, আর ফাতিহা ইয়াজদাহাম হচ্ছে এগারো, ইয়াজদাহাম নয় এগারো, এটা কি আবার? জি আব্দুল কাদের জিলানির জন্মবার্ষিকী হচ্ছে এই রবিউল সানি, যে মাস চলছে এখন, আজকে রবিউল সানি নয় তারিখ, নয় তারিখ রবিউল সানির, এগারো হচ্ছে ফাতিহা ইয়াজদাহাম। এগুলি ছুটি আছে না নেই আমাদের ক্যালেন্ডারে? এগুলি নাম ইসলাম না? এই ছুটির নাম ইসলাম না? এই শব্দগুলি ইসলাম না? এইরকম কারো জন্মবার্ষিকী পালন করা ইসলাম? আশ্চর্য লাগে যে আব্দুল কাদের জিলানির ইয়াজদাহাম করলেন, আর ইমাম আবু হানিফার কোথায় গেল? আরে হানাফি ভাই আল্লাহর হস্তে ইমাম আবু হানিফা তো কদর করেন, সম্মান করেন একটু, এত বেয়াদব করিয়েন না, ইমাম আবু হানিফার ফাতিহা কোথায় গেল? ইমাম শাফির ফাতিহা কোথায় গেল? ইমাম মালিক আহমদের ফাতিহা কোথায় গেল? তার আগে চার খলিফা, সবার খলিফা, চার আবু বকর, ওমর, উসমান, তাদের ফাতিহা খানি কোথায় গেল? আরে হাসান হোসেন সৈয়দ শাবাবে, যত যুবকরা মারা যাবে তাদের নেতা জান্নাতের হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ফাতিহা কোথায় গেল? কোথায় ফাতিহা গেল? আশরাম মুবাশশারের ফাতিহা কোথায় গেল? তিনশো তেরো জন সাহাবি, তারা যদি বদরে জিহাদ না করতেন তাহলে ইসলামকে এখানে বসে থাকতেন? এখানে বসার কোন চান্স ছিল না, এখানে আবু জাহাল আবু লাহাবের নেতৃত্ব থাকত। জি তাদের ফাতিহা কোথায় গেল? জিলানির শুধু ফাতিহা, আউযু বিল্লাহ। জি এটা হচ্ছে কি? আমলাহুম শুরাকা, তাদের শরিক রয়েছে, তাদের বিধানদাতা রয়েছে যারা এগুলি তাদেরকে দান করেছে, মালাক ইয়াজান বিল্লাহ, আল্লাহর এর অনুমতি দেননি, না আল্লাহ ফাতিহা দুআজদাহম দিয়েছেন না আল্লাহ ফাতিহা ইজদাহম দিয়েছেন। কারো জন্মবার্ষিকী ইসলামে নেই আর কারো মৃত্যুবার্ষিকী ইসলামে নেই। এইভাবে যদি ছুটি করা হয়, বড়ই চালাকেরা দুটোতে সীমিত রেখেছে, না হয় ভারতে জানি সারা বছর ছুটি, বাংলাদেশে পীরদের ফাতিহা যদি করা হয় তো সব সারা বছরটাই ছুটি থাকতে হবে। ভারতে এক তো হিন্দুদের ছুটি জয়ন্তী আর মৃত্যুবার্ষিকী, গান্ধী জয়ন্তী তো ইন্দিরা জয়ন্তী তো অমুক জয়ন্তী, এই এই ছুটিগুলি, এর সাথে যদি মুসলমানদেরকে একটু রাজি রাখার জন্য তাদেরও কিছু ছুটিগুলো আছে, ফাতিহা তো আজদাম ইজদাহম ভারতেও আছে, মুসলিমদেরকে কিছু দিয়েছে, তোমরা কিছু নাও, বিদাতিদেরকে দিয়েছে। এইভাবে যদি ছুটির দরজা খোলা রাখা হয় তো আর দেশে পড়াশোনা করাইতে হচ্ছে না, সারা বছর ছুটি, সারা বছর ছুটি, ঘুমাও তোমরা, বাবা মা তোমরাও ঘুমাও, তোমাদের ছেলে মেয়েরাও ঘুমাবে। জি, আল্লাহ হেদায়েত করে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর জালেমদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, তারা যালিমিনা মুশফিকিন মিম্মা কাসাবু, কিয়ামতের দিনে জালেমদেরকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেখবে মুশফিকিন, ভয় ভীত। জালেমরা এখন খুব সাহসী আছে দুনিয়ায়, কারণ দেখছে আমাদের জনবল আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, নেতৃত্ব আছে ইত্যাদি, কিন্তু জালেম, যে কোনো জালেম, ব্যক্তি জীবনের ক্ষেত্রে জালেম, পারিবারিক ক্ষেত্রে জালেম, নিজের পরিবারে জুলুম করছেন আপনি, সামাজিক ক্ষেত্রে জালেম, গ্রামের জালেম, রাষ্ট্রীয় ক্ষেত্রে জালেম, হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে জালেম আছে, চাকরির ক্ষেত্রে আপনার কোম্পানিতে জালেম, জালেম মনে করছে যে আমি আমি ব্যাস। কিয়ামতের দিনে জালেমের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন হে নবী তুমি জালেমদেরকে দেখবে মুশফিকিন, সেই দিন ভয়ে ভীত সন্ত্রস্ত, মিম্মা কাসাবু, তাদের কৃতকার্যের কারণে, পাপের কারণে, দুনিয়ায় পাপ করে এসছে যার ফলে কিয়ামতের দিনে ভয়ে ভীত থাকবে তারা। ওয়াহুয়া ওয়াকুম বিহিম, আর ভয় হবে না কেন, উপায় আছে, সামনে তো আজাব ঘনিয়ে এসছে, আর এই আজাব শাস্তি তাদের ওপর আসবেই আসবে, আল্লাহ বলছে জালেমদের ওপর শাস্তি আসবে, ওয়াকুম বিহিম তাদের ওপর আপতিত হবে। ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা মুমিন, ওয়ামিলুস সালিহাত, এবং তাদের ঈমান আছে, এর প্রমাণ দিয়েছেন নেক আমলগুলি করে, শুধু ঈমান কাজে আসবে না, জন্মসূত্রে মুসলিম কাজে আসবে না, সেজন্য আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমলও করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, চার করেনি, মনের পূজা করেনি, আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ তুমি পাঁচ বলেছো পাঁচই করেছি, আল্লাহ তুমি সতেরো ফরজ করেছো আমি পনেরো করি না, যারা মুমিন এবং সৎকর্মশীল তারা জান্নাতের বাগান সমূহে অবস্থান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রব্বিহিম, এবং তাদের জন্য তাদের রবের কাছে তারা যা চাইবে তাই পাইবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। যালিকা হুয়াল ফাযলুল কাবীর, আর এটাই হচ্ছে বড় আল্লাহ পাকের অনুগ্রহ, এই হচ্ছে আল্লাহ পাকের বড় অনুগ্রহ, জান্নাতের বাগানে চিরকালের জীবন কাটাবেন, এটা সবচেয়ে বড় কামিয়াবি, আর এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ দুনিয়াতে যদি কিছুই না দেন, না বিদ্যা দিয়েছেন, না বুদ্ধি দিয়েছেন, না পয়সা দিয়েছেন, না নেতৃত্বে দিয়েছেন, কিছুই দেননি, গরিব, অল্প বেতন, ৩০০ টাকা বেতন, তারপরও যদি জান্নাতি হইতে পারেন, এটা হচ্ছে আল ফাযলুল কাবীর, আল্লাহ পাকের মহা অনুগ্রহ, আল্লাহ পাক সবচেয়ে বড় অনুগ্রহ। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহ, এই সুসংবাদই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়ে থাকেন, আল্লাহ তার বান্দাদেরকে এই জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করেছে, উল হে নবী তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন নবী হয়ে, নবী হয়ে আসার পরে প্রথম কোন লোকগুলিকে, কোন সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিলেন, নিজের বংশধরকে না বাইরে? নিজের বংশধর, নিজের বংশধরকে দাওয়াত দিতে গিয়ে অধিকাংশ বংশের লোকেরা শত্রুতা করেছিল না মিত্রতা করেছিল? শত্রুতা করেছিল। তাই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে হে নবী তুমি তোমার এই বংশধর কুরাইশদেরকে জানিয়ে দাও যারা শত্রুতা করেছে, কুল হে নবী বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে ইসলামের কথা তোমাদেরকে পৌঁছাচ্ছি, ইসলামের জ্ঞান তোমাদেরকে দিচ্ছি, তাওহীদের কথা বলছি, ভালো চরিত্রের কথা বলছি, ভালো আমলের কথা বলছি, অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা দিচ্ছি, এর উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো বেতন চাই না। আজরান মানে পারিশ্রমিক, আজর মানে আখেরাতের ক্ষেত্রে নেকি আল্লাহর কাছে, আর মানুষের কাছে যদি আজর মানে হচ্ছে পারিশ্রমিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, আতুল আজির আজরাহু, তোমরা মজদুরকে, তোমাদের চাকরকে তার পারিশ্রমিক দিয়ে দাও, বেতন দিয়ে, আজরাহু, এখানে আছে হাদিস, কাবলা ইয়াজিফা আরাকাহু, তার ঘাম শুকাবার পূর্বেই, ইবনে মাজার হাদিস, ঘাম শুকাবার পূর্বে। তো আজরাহু বলা হয়েছে, আজর মানে পারিশ্রমিক। আল্লাহ বলছেন নবী তুমি বলে যে হে জাতি, হে কুরাইশরা, তোমাদের কাছে আমি কোন পারিশ্রমিক চাই না, যে দেখো তোমাদের মুসলমান করব, তোমাদেরকে ইসলামের শিক্ষা দেব, তোমাদেরকে দাওয়াত দেব, কিন্তু শর্ত হচ্ছে যে আমাকে এক একটা লোক মুসলিম হচ্ছ এর ওপর দশ দিরহাম দিতে হবে, এক একটা লোক সংশোধন হচ্ছ তার উপর আমাকে পাঁচ রিয়াল দিতে হবে, দশ রিয়াল দিতে হবে, এই কথা বলছে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তার ভালোবাসা একমাত্র চাইছি। তোমাদের কাছে কি চাইছি? একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে আত্মীয়তার ভালোবাসা। কমপক্ষে এটা তো দেবে, তোমাদের সাথে যে রিলেশন আছে, রক্তের সম্পর্ক আছে, এর যে একটা হক আছে, কমপক্ষে এটা তো দাও। শত্রুতা করিও না। এটা বলার উদ্দেশ্য, যেমন আমরা বলে থাকি যখন কোনো মানুষ বিরোধিতা করে, আর যদি আপনজন হয়, নিজের বংশের লোক যদি বিরোধিতা শত্রুতা করে, তখন আমরা বলি না আরে ভাই তুমি উপকার করবে না, করবে না, কমপক্ষে ক্ষতি তো করিও না, ক্ষতি তো করিও না, কমপক্ষে তোমার সাথে আমার রক্তের যোগাযোগ আছে, তুমি একই বংশের লোক, তোমার কাছে এক পয়সা চাই না, কোনো সময় ধার করজও চাই না, কোনো সময় কোনো উপকারও চাই না, করবেও না, করিও না, কোনো আপত্তি নেই, কষ্টও নেই, কিন্তু ক্ষতি করিও না। সেইভাবে আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে তাদেরকে বললো যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, একমাত্র কি চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার যে ভালোবাসা একটা হয় সেই ভালোবাসাটা দাও, আর এই ভালোবাসার ভিত্তিতে তোমরা শত্রুতা বন্ধ করে দেবে, বিরোধিতা বন্ধ করে দিবে। যে ইসলাম গ্রহণ করতে চাইছে স্বাধীনভাবে ইসলাম গ্রহণ করতে, তা বাইরে থেকে লোকেরা ইসলাম গ্রহণ করতে চাইতো আর কোরেশরা বাধা সৃষ্টি করত। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এত বড় দুশ্মনী আবু লাহাব, এমনিতে আল্লাহ কোরআন নাজিল করেনি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, অতঃপর সে নিজেও ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে মিনায় মুজদালিফা আরাফায় গিয়ে বাইরের যে লোকের আসতো তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, বিভিন্ন কাবিলার গোত্রের লোকদেরকে, আবার ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলু, তাহলে নাজাত পেয়ে যাবে, তাহলে দুনিয়া এবং আখেরাতে সুখী হয়ে যাবে। আরো তোমরা মুসলিম হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে নাও, তাহলে তোমরা নেতৃত্ব পাবে আর সারা দুনিয়া তোমাদের আনুগত্য করবে। এই যখন দাওয়াত দিতেন তখন আবু লাহাব পিছনে পিছনে সাথত, হাত নবী সাল্লাম বলে শেষ করতেন, আর একটা লোক বলতে যেতেন, এই যে বলছে না, এটা আমার ভাতিজা, তোমরা তো চেন না, এক নম্বর খারাপ লোক, বেইমান লোক, খবরদারের কথা শুনবে না, এই কাজ করতো শয়তান, ছাঁদের সাথে, ছাঁদের সাথে লোককে ভাঙাত। আল্লাহ পাকের জন্য আয়াত নাজিল করেছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতেই থাকবে, ধ্বংসের আয়াত। আল্লাহ পাকের আর এক চাচা ছিলেন আবু তালেব, ইসলাম গ্রহণ করেনি কিন্তু এই আয়াতের উপর আমল করেছে, তাই না? ঠিক আছে, ইসলাম কবুল করবে না, করবে না, ক্ষতি করিও না, যতটুকু পারছো উপকার করো, উপকার করেছে সারা জীবন, কিন্তু ইসলাম কবুল করার তৌফিক হয়নি। আল্লাহ পাকের কাজে কত বড় হিকমত, এক চাচা কট্টর শত্রু, এক চাচা ইমান ইসলামের শত্রু, ইমান ইসলাম কবুল করলো না, বিশ্বাস করা সত্ত্বেও বাবা তুমি হচ্ছে ভাতিজা, আর আমার বাবা আব্দুল মুতালিব, বাবার ধর্ম ছেড়ে ভাতিজার কথা নিতে পারবো না রে বাবা, বাকি তোমার উপকার করছে যতটুকু পারবো করেছে, সে যেন সবচেয়ে হালকা আজাবো কি হবে। আর এক চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, আর এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম গ্রহণ করলেন। যদি দুই চাচার আমলে আর খেদমতে কোরবানিতে পার্থক্য আছে, আল্লাহ পাকের দেখেন হিকমত, এই চার চাচার অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক বলছেন ওমান ইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, আর যেই ব্যক্তি নেকি উপার্জন করবে, ইক্তারাফা মানে উপার্জন করা, নেকি উপার্জন করবে, নাজিদ লাহু ফিহা হুসনা, তার জন্য বা সৎ আমল করবে, নেকি উপার্জন করা মানে ভালো আমল করা, যেই ব্যক্তি ভালো কর্ম করবে তার নেকি বা তার পুণ্য আমি বৃদ্ধি করে দেব। ইন্নাল্লাহ গাফুরুন শাকুর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল, আর শাকুর মানে মর্যাদা দানকারী, মর্যাদা দানকারী অর্থ কি, আল্লাহ শুকুর, আর আমরা শুকরিয়া আদায় করি, আমাদের ক্ষেত্রে যখন শুকুর বলা হবে মানে শুকুর গুজার বান্দা, কারণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় এর মধ্যে একটা দিক রয়েছে, সেটা হচ্ছে মর্যাদা দেওয়া, আপনি লোকটার কৃতজ্ঞ, কি জন্য, যে সে আপনাকে কিছু দিয়েছে, আপনার উপর কিছু অবদান রেখেছে, যখন কৃতজ্ঞ তার অন্তরে আপনার মর্যাদা আছে, আপনার অন্তরে তার মর্যাদা আছে, শ্রদ্ধা আপনি রাখেন। তারপরে সে যে দান করেছে বা আপনাকে হেল্প করেছে, ধার দিয়েছে, তার একটা আপনার অন্তরে মর্যাদা আছে। এই অর্থে আল্লাহ পাকের ক্ষেত্রে শাকুর আল্লাহ পাকের 99 নামের একটি নাম। আল্লাহ পাক শাকুর কোন অর্থে, বান্দা যখন আমল করে, কর্ম করে, ঈমান নিয়ে আসে, ভালো কাজ করে, আল্লাহ পাক তার মূল্যায়ন করে, মর্যাদা দান করেন, মর্যাদা দান করেন। অনেক সময় আমরা কর্মক্ষেত্রে কাজ করে মর্যাদা পাই না, যে চামচাগিরি করে সে মর্যাদা পায়, হয় কি হয় না? মানুষ নেতার ক্ষেত্রে হয়, কিন্তু রাব্বুল আলামিনের ক্ষেত্রে এটা হয় না, কারণ আল্লাহ পাক শাকুর। আর মানুষ নেতা, মোদির ম্যানেজার, বস অনেক সময় শাকুর নয়, জানতে পারে না বেচারা। আপনি হয়তো অত মিষ্টি ভাষায় কথা বলতে পারেন না, ওই চামচা হইতে পারেন না, যার ফলে আপনার ভালো কাজও তার নজরে পড়ে না। আর আরেক লোক ওই পাশাপাশি পিছনে পিছনে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে, আর চা পেশ করতে পারে, হুজুরজি করতে পারে, যার ফলে অল্প কাজ করলেও যেদিন মোদির আসছে সেই দিন একবারে পাঁচ তারা ঘোরাঘুরি শুরু করে দিয়ে, বুঝতে পারছেন? আর আপনি ওইরকম চালাক না, বা আপনার ওই চরিত্র না, কিছু লোক আছে না আত্মমর্যাদা আছে, ওই সব ব্যবসা ওই নাজায়েজ ব্যবসা করতে পারে না, আসল কাজ যেটা আসল ডিউটি সুন্দর করে করছে। কিন্তু অনেক সময় মানুষ যেহেতু অন্ধ, মানুষ সীমিত দেখে, যার ফলে মানুষের নজরে পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সম্পর্কে সবকিছু জানেন, কে কোন অন্তর নিয়ে করছে, কে কতটা আমল করছে, আল্লাহ পাক তাদের শুকর গুজার হন, মানে আল্লাহ পাক মর্যাদা দান করেন। আমি ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহ কাযিবা, কাফেররা বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করেছে, অর্থাৎ কোরআনে করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, মিথ্যা কথা বলছে, তাওহীদের কথা মিথ্যা, আখিরাতের কথা মিথ্যা, যা মোহাম্মদ বলছে নিজের পক্ষ থেকে রচনা করা, এইরকম কথা কাফেররা বলতো। আল্লাহ বলছেন তারা কি বলে, আমি বলুন এই কাফেররা কি বলে, ইফতারা আলা আল্লাহ কাযিবা, মোহাম্মদ আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে, এটা কখনো হইতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা, আমার রসুল, যদি মিথ্যা রচনা করত তাহলে আমি তাকে শাস্তি দিতে সক্ষম। আল্লাহ তাই বলছেন, আল্লাহ যদি চাইতেন হে নবী মোহাম্মদ, তোমার অন্তরে মোহর লাগিয়ে দিতেন, তুমি যদি উল্টো পাল্টা কথা বলো, তুমি নবী দাবি করলে অথচ আমি তোমাকে নবী করিনি, তুমি হালাল হারাম নিজের পক্ষ থেকে বয়ান করা শুরু করলে অথচ আমি ওহী নাযিল করিনি, তুমি এই কাজ যদি করতে, আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর লাগিয়ে দিতেন, আর কথা একটিও বেরোতো না তোমার অন্তর থেকে, তুমি কিছু বুঝতে হবে না, হ্যাঁ তোমার বোধ শক্তিও থাকতো না, তোমার বাক শক্তিও থাকতো না, আল্লাহ করতে পারতেন। তাই আল্লাহ পাক বলছেন ওয়ামুল্লাহুল বাতিল, আল্লাহ পাক রব্বুলের বাতিলকে নিশ্চিহ্ন করে দেন, মাহায়ামু মানে মিটিয়ে দাও, বাতিলকে আল্লাহ পাক মিটিয়ে দেন, ওয়ায়ুহিকুল হাক্কা, আর সত্যকে হককে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেন, বিকালিমাতে তার বাণী দ্বারা, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক মানুষের অন্তরের বিষয় সম্পর্কে, অন্তরে যা নিহিত রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি রচনা করেননি, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচিত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী যা ওহির মাধ্যমে আল্লাহ পাক নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে সামান্য কিছু বাড়াতেন তাহলে আল্লাহ কঠোর শাস্তি দিতেন, এই কথা শুধু এই আয়াতে নয়, এই আয়াতের সংক্ষেপে আর এক আয়াতে সূরা কালামে রয়েছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, এই মোহাম্মদ যদি আমার সম্পর্কে কিছু কথা বাড়িয়ে বলতো, তাকাওয়াল নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলতো, লাখাজনা হোক ইলিয়ামিন, তাহলে তার ডান হস্তকে আমি ধরে নিতাম, তারপরে তার সেই শিরা, যেই শিরা মানুষের হার্ট পর্যন্ত গেছে, যে শিরা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, হার্ট ফেল করে মারা যায়, তা আমি কেটে দিতাম, সোম্মাল কাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এই কাজ করতে আমাকে কেউ বাধা দিতে পারত না। আল্লাহ কত বড় শাস্তির কথা বলেছেন যে মোহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার দিনের নামে, ধর্মের নামে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতো তাহলে আমি তাকে ছেড়ে দিতাম না। তাহলে যেসব আলেম মুফতি কোরআন এবং হাদিস ছাড়া মন গড়া ফতুয়া, জৈব ভিত্তিহীন ফতুয়া, যেসব বিদাতি মোল্লারা বিদাতের প্রচার করছে, বিদাতকে সুন্নত বলছে, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিনে, চিন্তা করুন, চিন্তা করুন। আল্লাহপাক তারপরে সাত বছর ওহবাল্লি ইয়াকবালু তাওবাতান ইবাদ, এখানে তওবার কথা আল্লাহ উল্লেখ করেছেন। মাঝে মাঝে আল্লাহপাক তওবার দাওয়াত দিয়েছেন মানুষকে, কারণ মানুষ মাত্রে ভুল হয় আর ভুলের একমাত্র সংশোধনের রাস্তা হচ্ছে তওবা করা। আল্লাহ বলছেন আল্লাহ সেই সত্তা যিনি তওবা কবুল করে থাকেন তার বান্দার পক্ষ থেকে। যে কোনো বান্দা বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে যদি আল্লাহর কাছে ফিরে আসতে চায় যে আল্লাহ আমি ফিরে আসছি আর এই গুনাহ করব না, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। শিরিক করেও যদি আল্লাহ আমি তোমার ছাড়া অন্যকে সেজদা করেছি, কবর মাজারে সেজদা করেছি, আর কখনো করব না, আল্লাহ মাফ করবেন। শিরকের গুনাহ কখন মাফ হবে না? শিরিক করে মরে গেলে, বিনা তওবাতে মরে গেলে। কিন্তু শিরিক করল আর তওবার সুযোগ পেল, তওবা করল, সুতরাং দ্রুত আল্লাহর হস্তে যেন আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। নামাজ ছাড়া কুফরি, তারপরে যদি তওবা করে আল্লাহ যা ছেড়েছি ছেড়েছি আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন, আর ছাড়বো না। কিন্তু তওবা মন্ত্রের মধ্যে পড়বেন আর এই আগামী দিনের যে আসছে ফজর নামাজ সেটাই পড়লেন না, তাহলে আপনি তওবা করেননি, মিথ্যাবাদী। তওবা মানে আপনার সংশোধন হইতে হবে, তওবার যে সব শর্ত রয়েছে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এর উপর আলোচনা করা হবে। ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আর আল্লাহ পাক গুনাহগুলিকে মার্জনা করেন, মাফ করেন, তওবা কবুল করেন আর গুনাহ মাফ করেন। ওয়াইয়ালু মা তাফালুন, আর তোমরা যা কিছু করো তাই জানেন, এমন না যে লুকিয়ে রাখতে পারবেন কিছু। আমরা অনেক সময় অনেক কিছু লুকিয়ে রাখতে পারি, উপরের মহলকে জানতে দিলেন না আপনি। যারা কেনা বেচার কাজ করে কিছু হিসাব দিল আর কিছু নিজের পকেটে রাখলো, ঢুকিয়ে নিল, জানতেই পারলো না, ভাবছে যে ভালো আমানতদার লোক, এ ভালোই রেটে আমাকে কিনে এনে দিচ্ছে, কিন্তু ওইদিকে কমিশনের নামে মেলা কিছুর নামে অথবা অনেক সময় বিল দুই নম্বর করে কত কি রাখছে, জানতেই পারছে না। বছর গিয়ে বছর কতদিন ধরে ও পারচেজের কাজ করছে, পারচেজের কাজ করছে কোম্পানিতে, ধরাই পড়ে না। আল্লাপাক বলছেন ভাই আলো মা তা ফালো, তোমরা যা কিছুই করো আল্লাপাক জানছেন, সুতরাং তওবা ছাড়ার কোন উপায় নেই, ভিতরে যা আছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে তাদের আল্লাহ দোয়া কবুল করেন। ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ আরো অতিরিক্ত আল্লাহ পাক তাদেরকে দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফেরদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাযিলু বিকাদারি মা ইয়াশা, এই আয়াত একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, আল্লাহ যে তার সমস্ত বান্দাদেরকে রিজিক প্রশস্ত করে দিতেন, রিজিকের প্রাচুর্য দান করতেন, বাসাতে আবসত মানে প্রশস্ত করে দেওয়া। ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা, আল্লাহ পাক যদি রিজিককে প্রশস্ত করে দিতেন, রিজিকের প্রাচুর্য দান করতেন লেবাদি সমস্ত বান্দাকে, সব মানুষকে, যে কোনো স্তরের মানুষকে, যে কোনো পরিবারের মানুষকে আল্লাহ পাক যদি ধন সম্পদের প্রাচুর্য দান করতেন, তাহলে মানুষের স্বভাব কি হতে জানেন, লা বাগাউ ফিল আজ, পৃথিবীতে এরা বিদ্রোহ সৃষ্টি করে দিত, লা বাগাউ ফিল আজ, পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে দিত। আজকে অধিকাংশ মানুষের পাপের পিছনে কারণ হচ্ছে পয়সা, কারণ হচ্ছে নেতৃত্ব, অধিকাংশ গুনাহের পিছনে কারণ হচ্ছে অভাবমুক্ত হওয়া। হ্যাঁ, যাদের কাছে কিছুই নেই, একেবারে ফুটপাতিয়া গরিব, খেতে পায় না, তারাও অনেক বেদিন আছে, কিন্তু এদের সংখ্যা একদিকে রাখেন, আর যারা ধন সম্পদের প্রাচুর্য পেয়ে বেদিন বিধর্মী বা পাপ জুলম অত্যাচার করছে তাদের সংখ্যা একদিকে রাখেন। কার সংখ্যা বেশি হবে, কোন দলের সংখ্যা বেশি হবে, যারা সচ্ছল পাপি তাদের সংখ্যা গরিব পাপের চাইতে বেশি হবে। আল্লাহ পাক কোরআনে কারীম আয়াতে বলেছেন, আম্মা পারা একটি আয়াত রয়েছে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতকা, কোশ্চিন কাল এটা সমীচীন নয়, উচিত নয়, ইন্নাল ইনসানা লায়াতকা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। আর রাহস্তা না, কখন, যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, সচ্ছল হয়ে গেছি। দেখেন অনেক মানুষ, আপনারা যেহেতু প্রবাসী এখানে, সেজন্য এই বিষয়টি এখানে তুলে ধরছি। উদাহরণস্বরূপ, দেশে যখন অভাব ছিল, কোন রকম পেটের খাবার জুটত না, তখন অনেক পাপ করতেন না, ফিল্ম দেখা পাপ ছিল না, পেটের খাবার নেই, স্কুলে পড়ার পয়সা নেই, আর যাবেন সিনেমা হলে, হ্যাঁ এসব করতেন না হয়তো, এটা যুগ ছিল। মনে এখানে আসার পরে যেমনই বেতন পেয়েছেন, অনেক টাকারই, 1000 রিয়াল বেতন মানে 20,000 টাকা প্রায় দেশে, তাহলে এত টাকা করবো কি, বাপ মাকে দিয়ে তো যাও, আরো অনেক পয়সা, তাহলে কি করতে হবে, একটা ডিশ লাগে, তাহলে টিভি কিনতে হবে, ইসলাম শোনার জন্য, ইসলাম দেখার জন্য না, কিসের জন্য? ফিল্ম দেখবে, নোংরা ছবি দেখবে, মহিলার ছবি দেখবে, সমকামিতা দেখবে, আউযুবিল্লাহ, জি ব্লু ফিল্ম দেখবে, জেনা, ব্যবসা, লুচ্ছামি, সারা দুনিয়া সবকিছু তার ঘরে বসে বসে দেখবে, সেই জন্য এই কাজ করে। তারপরে নেতৃত্বের কারণে জুলম অত্যাচার অধিকাংশ মানুষ নেতৃত্বের কারণে করে। যখন ধন সম্পদের প্রাচুর্য আল্লাহ দিয়েছেন, নেতৃত্বের প্রাচুর্য দিয়েছেন, অভাব দিচ্ছে না, তখন জুলম অত্যাচার করে। আল্লাহ পাক যদি রিজিককে প্রশস্ত করেন সমস্ত বান্দার জন্য, তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহ সৃষ্টি করে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল কি করেন, কিন্তু আল্লাহ লাকিন কিন্তু ইয়ুনাজ্জিলু বিকাদারি, সীমিত আল্লাহ পাক নাজিল করেন, মায়াশাও যতটা আল্লাহ চান, এটা নির্ধারিত পরিমাণে আল্লাহ পাক নাজিল করেন, মায়াশাও যতটা আল্লাহ চান। আল্লাহ পাক মানুষের জন্য বান্দার জন্য কল্যাণ চান, আমাকে এতটা দিলে আমি ভালো থাকবো, এর বেশি দিলে গোমরা হইতে পারি, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, তাফসিরে উল্লেখ করেছেন তাফসিরকারগণ, যে আল্লাহ পাক বান্দাদের স্বভাব সম্পর্কে জানেন, কাউকে আল্লাহ অভাবী রাখেন, এই অভাবে থাকলে সে ঠিক থাকবে, পয়সা হলে বেনামাজি হয়ে যাবে, পয়সা হলে বেদিন পাপ করা শুরু করবে, পয়সা হলে সিগারেট পান করা শুরু করবে, তার আগে সিগারেট পান করতো না, দেশে সিগারেট পান করতো না, এখানে সিগারেট ধরেছে। আর কিছু লোক আছে যাদের অভাবই রাখলে বেদিন হয়ে যাবে হয়তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল করেছেন। কিছু লোক দিয়ে আল্লাহ পাক তাদের অর্থ দিয়ে দিনের খেদমত, আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের দিনের খেদমত হয়েছে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ, খোলাফায়ে রাশেদিন, আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়ে উম্মতকে শক্তিশালী, সালাহউদ্দিন আইয়ুবী, আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতে নিয়েছেন, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, আল্লাহ পাক এইরকম শেরশাহ সুরি, আল্লাহ পাক বহু সৎ নেতৃত্ব আল্লাহ পাক এই উম্মতকে দিয়েছেন, যাদের দ্বারা আল্লাহ পাক দিনের খেদমত নিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু বিইবাদি খাবির বাসির, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, বাসির, আর সবকিছুই দেখেন। ওয়া হুয়া আল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাত, আল্লাহ সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করেন, ইউনাজ্জিলুল গায়স, গায়স মানে মাতার, মাতার মানে বৃষ্টি, আর গায়স মানে হচ্ছে বৃষ্টি, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, মিন বাদি মা কানাতু, মানুষের নিরাশ হয়ে যাওয়ার পর, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ভাবছিলেন আর মনে হয় বৃষ্টি হবে না, আর মনে হয় বৃষ্টি হবে না, আল্লাহ পাক দিলেন বৃষ্টি, ওয়ানসুর রাহমাতা, এবং তার রহমতকে আল্লাহ পাক ছড়িয়ে দেন, না সারে আনসুর মানে ছড়িয়ে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া, এই বৃষ্টি না হলে আল্লাহ রহমত ছড়াইতো না, বৃষ্টির মাধ্যমে চাষাবাদ শুরু হইল, চাষাবাদ চাষিরা শুরু করে দিল, যেই দিন বৃষ্টি শুরু হয়ে গেল চাষাবাদ আমাদের দেশে, আর দেখবেন চাষ মাঠের অবস্থা তখন, আর কয়েকদিন পরে দেখবেন মাসে আল্লাহ ফসল কত সুন্দর সবুজ হয়ে গেছে গোটা মাঠ, আর কিছুদিন পরে দেখবেন ওয়ানসুর রহমত, তার রহমত মানে রিজিক, তিন মাস চার মাস পরে দেখছেন গম আসছে ঘরে, ঘরে আসছে বুন, ঘরে আসছে আরো শস্য, ধান ইত্যাদি। ওয়াহুল ওয়ালিউল হামিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অভিভাবক, আর হামিদ তিনি প্রশংসিত, একমাত্র প্রশংসার হকদার তিনি। অমিন আয়াতি খালকুস সামাওয়াত ওয়াল, আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, ওয়া মাবাসসা ফীহিমা মিন দাব্বা, আর আসমান জমিন নিয়ে যেসব আল্লাহ পাক প্রাণী সৃষ্টি করেছেন এগুলি আল্লাহ পাকের নিদর্শন। ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির, আল্লাহ সৃষ্টি করেছেন আর যখনই আল্লাহ চাইবেন তাদেরকে একত্রিত করতে সক্ষম তিনি, আল্লাহ যখন ইচ্ছা করবেন ফেরেশতাদের একত্রিত করে দিবেন, আল্লাহ যখন ইচ্ছা করবেন সমস্ত মানুষ আদম থেকে যত মারা গেছে সবকে আল্লাহ একত্রিত করে দিবেন কিয়ামতের মাঠে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত আপতিত হয়েছে, ফাবে মা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপের কারণে, তোমাদের পাপের কারণে যতগুলি মুসিবত আসছে, ব্যক্তি জীবনের মুসিবত হোক, আর পারিবারিক মুসিবত হোক, আর সামাজিক মুসিবত হোক, আর রাষ্ট্রীয় মুসিবত হোক, আন্তর্জাতিক কোনো বিপদ আপদ হোক, যে কোনো মুসিবত, এগুলির পিছনে কারণ কি? ফাবে মা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতগুলির কর্মের কারণে, শাব্দিক অর্থ, ইয়াদুনের বহুবচন হচ্ছে আইদি, তোমাদের হাতের কর্মের কারণে। ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মাফ করেন, বহু মার্জনা করেন, আল্লাহ বহু মার্জনা করেন, তার এক হচ্ছে আমরা অনেক পাপ করি কিন্তু আল্লাহ দুনিয়াতে ধরেন না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে পর্যন্ত মাফ করেন যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না, এটা আল্লাহ পাকের কাফেরকে মাফ করা, যে আল্লাহ পাক আখেরাতে শাস্তি বিলম্ব করলেন যে তোকে সুযোগ দিলাম ভোগ বিলাস কর। মা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, হে মানুষ তোমরা আল্লাহকে পৃথিবীতে হারাতে পারবে না। আজাজা ইউজিজ মুজিজ মানে হারানো, আল্লাহকে কখনো হারাতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো না অভিভাবক রয়েছে না কোনো সাহায্যকারী রয়েছে। দুনিয়াতে সরকারকে হারিয়ে দিতে পারেন অনেক সময়, সরকার তল্লাশি চালাল আপনাকে ধরবে ধরবে, ধরতে পারো না, বর্ডার পার হয়ে ঘুরে চলে গেলেন আপনি, দেশেই যে কোথায় লুকিয়ে গেলেন বুঝেই পাই, নিখোঁজ হয়ে গেলেন আপনি। এটা হচ্ছে হারিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনকে এইরকম কোন শক্তি কোন রকম ভাবে হারাতে পারে না, লুকিয়েও হারাতে পারে না, নিজের শক্তি ক্ষমতা দিয়েও হারাতে পারে না, বিদ্যা বুদ্ধি দিয়েও আর প্রযুক্তি দিয়েও হারাতে পারে না। দেখেন সুনামি আসলো, আজকে এত যান্ত্রিক উন্নতি হওয়ার পরেও আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে টের পেল না যে এখন ট্যাকেল নিতে হবে, সামলাতে হবে, কোথায় গেল প্রযুক্তি? এত প্রযুক্তি দেখেও অসহায় অসহায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তারপর ইরশাদ, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারিফিল বাহরি কাল আলাম, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে পাহাড় পর্বতের মতো সমুদ্রে চলমান নৌযান পানি জাহাজ। আল জাওয়ারি জারিয়াতের বহুবচন, এর মানে হচ্ছে পানি জাহাজ। ফিল বাহরি সমুদ্রে, কাল আলাম মানে পাহাড় পর্বতের মতো, কত উঁচা উঁচা বিশাল বিশাল জাহাজ এই পানির ওপর ভাসছে আর চলছে। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ দুই রকমই করতে পারেন, দুটো কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে, ইন ইয়াশা ইউসকিনির রিয়াহ, আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দিতেন, কোন বাতাস নেই, একেবারে বাতাসহীন অবস্থা যদি করে দিতেন, ফায়াযলালনা রাওয়াকিদা আলা জাহরিহি, তখন এই জাহাজগুলি পানি জাহাজগুলি এই সমুদ্রের পৃষ্ঠের থেমেই থেকে যেত, গতিহীন হয়ে থেকে যেত। আজকে মেশিনের মাধ্যমে যে পানি জাহাজ চলছে তাতেও এক যুগে না জাহাজ যার জন্য বেশি বাতাসের দরকার ছিল, এখনো যদি কেউ বলে না এখন আর বাতাসের দরকার নেই, আল্লাহ যে বলেছে আল্লাহর কথা এটা সীমিত হবে পিরিয়ডের জন্য, কথা ঠিক না ভুল? একেবারে ফুল যদি আল্লাহ বাতাস, তাফসীর কারবান লিখেছেন ফুল বাতাস যদি বন্ধ করে দেন তাহলে মানুষ প্রযুক্তি দিয়েও এই পানি জাহাজকে সমুদ্র পথে চালাতে পারবে না, চালাতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে চালাতে দেবেন না। তাই আল্লাহ পাক বলছেন যে থেমে থেকে যেত, ইন্না ফি যালিকা লায়াত, এতে রয়েছে বহু নিদর্শন, লিকুল্লি সাব্বারিন, প্রত্যেক ধৈর্যশীল বান্দার জন্য, আর শুকুর, আর শুকুর গুজার বান্দার জন্য। আউয়ুবিকুহুন্না, অথবা আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করলে বাতাস আছে আর সমুদ্র পথে পানি জাহাজ চলছে, কিন্তু সেগুলিকে আল্লাহ ধ্বংস করে দিতেন, ডুবিয়ে ধ্বংস করে দিতেন, বেমা কাসাবু, মানুষের পাপের কারণে, ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ বহুবার মাফ করে থাকেন, আর যাতে করে জানতে পারে ওইসব লোকেরা যারা আমার আয়াত সম্পর্কে বিতর্ক করে, মা আলহামে মাহিস, তাদের কোনো পালাবার জায়গা নেই, আশ্রয় স্থল নেই, কোনো আশ্রয় স্থল নেই, এটা যেন মানুষ জানতে পারে, এই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করতে সক্ষম, এবং ধ্বংস করে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন বহু জাতি। ফামা উতি তুমিন শাইইন, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে দুনিয়াতে, ফামা তাউল হায়াতির দুনিয়া, পার্থিব জগতের ভোগের সামগ্রী যাই আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী যাই আল্লাহ দিয়েছেন, নেতৃত্ব, আল্লাহ বলছেন যা কিছুই তোমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু, মাতা মানে হচ্ছে অস্থায়ী ভোগের বস্তু, অস্থায়ী, স্ত্রী আজকে আছে কালকে নেই, মা আপনি তার আগে চলে গেলেন, ছেলে মেয়ে আছে আজকে কালকে নেই, বা কাজে আসলো না, বড় বড় আশা করে বসেছিল কোন কাজে আসলো না, বেকার হয়ে গেল, হ্যাঁ নেতৃত্ব ছিল আজকে কালকে নেই, অসহায় লাঞ্ছিত, পয়সা আছে আজকে কালকে নেই, এই ক্ষণিকের ভোগের বস্তু। আল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খাইর, আর যা কিছু আল্লাহ পাকের কাছে রয়েছে সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট খাইর, ও আবকা, এবং চিরস্থায়ী, কার জন্য, কারা আখেরাতের জন্য কাজ করে, ওই সব লোকের জন্য, আল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। এখানে আল্লাহ পাক মুমিন বান্দা যারা তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছে, একটা হচ্ছে ঈমান, প্রথম ঈমান শিরক মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, ঈমান ঠিক রেখেছে, তারপরে এই ঈমান যে আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর উপর আস্থা ভরসা, কাজ কর্মের উপর ভরসা নাই, চাকরির উপর ভরসা নাই, আমরা ব্যবসার উপর ভরসা নাই, আপনি যে প্রত্যেক সম্পত্তি পেয়েছেন তার উপর ভরসা নাই, যে বাগদাদা থেকে পাবো জমি জায়গা পাবো না, ভরসা আল্লাহর উপর, আস্থা আল্লাহর উপর। তারপরে মুমিনদের আরো বেশ কিছু গুণাবলী, আর মুমিনরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা মুমিন তাদের গুণাবলী হচ্ছে বড় বড় গুণাগুলি থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, আর অশ্লীল কাজগুলি থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজগুলিও কাবিরা গুনাহ। দুটোকে একসাথে একসাথে বলা হইলে দুটোর পৃথক পৃথক অর্থ হবে, কিন্তু যখন আলাদা আলাদা বলবেন তো ফাহেশাগুলি কাবিরা গুনাহ আর কাবিরাই হচ্ছে ফাহেশা। অশ্লীলতা ফাহেশার আরেকটি সংজ্ঞা করা হয়েছে যে যেগুলি পাপ আল্লাহ পাকের দিনে নিষিদ্ধ, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, তার সাথে সাথে সমাজের কাছে আপত্তিকর, রুচিশীল সমাজ যেগুলিকে নোংরা কাজ মনে করে, খারাপ কাজ মনে করে, ঘৃণিত কাজ মনে করে, সেগুলি হচ্ছে ফাহেশা, জেনা, ব্যভিচার, সমকামিতা, উলঙ্গ চলাফেরা করা, হ্যাঁ উলঙ্গ ছবি, রুচিশীল মানুষ পছন্দ করবে? হ্যাঁ, কখনো পছন্দ করবে না। তো এগুলি হচ্ছে অশ্লীলতা। আর অশ্লীল যে কোনো পাপ গুনাহ এগুলি হচ্ছে কাবিরা গুনাহ, যদি সেগুলি বড় গুনাহ হয় যেগুলোর জন্য শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন, এগুলি কাবিরা। তাহলে কাবিরা গুনাহ যখন বলা হইল তাহলে সাগিরা গুনাহ রয়েছে, ছোট গুনাহ, যেগুলোর জন্য শাস্তি বলা হয়নি, দুনিয়ার শাস্তিও নেই, আখেরাতের শাস্তির কথা বলা হয়নি কোরআনে বা হাদিসে, কিন্তু সেগুলি নিষিদ্ধ কাজ, সেগুলি সাগিরা। ওয়াইজা মা গাযিবু, আর মুমিন ওরা যখন তারা রাগান্বিত হয়ে যায়, হুম ইয়াগফিরুন, তখন মাফ করে দেয়। রাগান্বিত হয়ে গেলে তারা কি করে? মাফ করে দেয়, মার্জনা করে দেয়। তার রাগান্বিত হইতে পারেন, রাগ মানুষের আছে, রাগ হবে না এমন কোন মানুষ হয়তো পাবেন না, কারো দেরিতে হয়, কারো দ্রুত হয়, কিন্তু রাগ হওয়ার পর রাগের প্রতিক্রিয়া না দেখে রাগটাকে আপনি সংযম করে নেন, আর তারপরে আপনি জুলম অত্যাচার করিয়েন না, বাড়াবাড়ি করিয়েন না, এটা হচ্ছে মমিনের পরিচয়। হুম ইয়াগফিরুন, তারা মাফ করে দেয়। আর যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহর দিনের বিধিবিধান মেনে নেওয়া। আল্লাহর দিনের বিধিবিধান যারা মেনে নিয়েছে, পর্দা আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি, আমার পারিবারিক ক্ষেত্রে নামাজ আমি মেনে নিয়েছি, রোজা যাকাত হজ সব মেনে নিয়েছি, হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে নিয়েছি, আল্লাহর বিধান যারা মেনে নিয়েছে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর ডাকের প্রথম সাড়া দেওয়ার প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে। তাই আল্লাহ পাক তারপরে বলছে নামাজ কায়েম করে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আর তাদের কাজকর্মগুলি সঙ্গত সম্পাদিত হয় তাদের মাঝে সালা পরামর্শ করি, পরামর্শের ভিত্তিতে। ওয়ামরুহুম শুরা, পরামর্শ মানুষ করে কোন ক্ষেত্রে? যেসব ক্ষেত্র মানুষ একা নিজের নিজের ক্ষেত্রে পরামর্শ অনেকেই করে, কিন্তু অনেক সময় জরুরি হয় না, আপনার নিজের কাজ হয়তো নিজের নিজের সাথে, এতে আপনার কোনো অংশ নেই, সেই ক্ষেত্রে তো পরামর্শ অনেক সময় না করেও চলে। কিন্তু যেসব সমষ্টিগত কাজ, কাজ হচ্ছে দুই রকম, এক হচ্ছে পার্সোনাল জীবনের কাজ, আর হচ্ছে সমষ্টিগত কাজ। ধরেন ছেলে মেয়েকে পড়াবেন আপনি, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে যদি আপনি বাড়ির মালিক, আপনার স্ত্রী আছে, স্ত্রীর সাথে পরামর্শ করা, স্ত্রীর সাথে পরামর্শ করবেন, ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য আপনার পাড়া প্রতিবেশীর সাথে পরামর্শ প্রয়োজন করে না, পারিবারিক ব্যাপার এটা, তাই না? পারিবারিক ব্যাপারে পরিবারের লোকের সাথে পরামর্শ যথেষ্ট, বাপ মা আছে বেঁচে তো বাপ মার সাথে পরামর্শ, ভাইয়েরা আছে আমার চাইতে বেশি বুঝে সুতরাং ভাইদের সাথে পরামর্শ, তাই না? অথবা কোন আলেম আছেন, আলেমের কাছে একটু পরামর্শ নেবো, কারণ আমার ছেলেকে একটু ভালো মানুষ বানাতে চান, নামাজি মুসলিম বানাতে চান, আলেমের কাছে পরামর্শ নেবো। জাহেল মূর্খ যার তার কাছে তার পরামর্শ নিই না, ঠিক না? আচ্ছা, সামাজিক ক্ষেত্রে যদি পরামর্শ, সামাজিক বিচার করবেন, তাহলে পরামর্শ সমাজের লোকের সাথে, গোটা গ্রাম, এই কাজটি গোটা গ্রামের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদ বানাবো তো কোন জায়গায় মসজিদটা নির্মাণ করলে ভালো হয়, কেমন ধরনের মসজিদ বানালে ভালো হয়, মাদ্রাসা করবো তাহলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, সমষ্টিগত ব্যাপার। এই ক্ষেত্রে গ্রামের লোকের সাথে, এলাকার লোকের সাথে পরামর্শ করতে হবে, বা ওই রকম যারা জ্ঞানী এই বিষয়গুলি বুঝে তাদের সাথে পরামর্শ করতে হবে। রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপারে তখন রাষ্ট্রীয় পর্যায়ে যারা যোগ্য ব্যক্তি তাদের সাথে পরামর্শ করবে, যোগ্য ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে, আর কিছু লোক যোগ্য ব্যক্তি যারা দিনের ক্ষেত্রে, কারণ রাষ্ট্র যেহেতু চালাতে হবে একটি মুসলিম রাষ্ট্র ইসলামের আলোকে, সুতরাং আলেম ওলামাদের সাথে পরামর্শ করতে হবে, আর যারা দুনিয়াও বুঝিয়ে বর্তমান যুগ বুঝে তাদের সাথেও পরামর্শ করতে হবে, আর এই দুই পরামর্শের সমন্বয়ে দেশ পরিচালনা করতে হবে। এর নাম হচ্ছে সুরা। তাহলে সুরা মানে গণতন্ত্র নাই, এই আয়াত পড়ে। আর এই এই মর্মে আরেকটি আয়াত রয়েছে সুরে আলে ইমরানে, অশাবিরহুম ফিল আমরি, হে নবী তুমি তাদের সাথে পরামর্শ করো কাজকর্মের ক্ষেত্রে। এই আয়াত পড়ে একজন বক্তা বলছে আল্লাহ তো গণতন্ত্রের কথা বলেছেন, মিথ্যা কথা। পারিবারিক ক্ষেত্রেও তো যার তার কাছে আপনি জিজ্ঞাসা করেন না, সামাজিক ক্ষেত্রেও তো যাকে তাকে জিজ্ঞাসা করেন না, পারিবারিক ক্ষেত্রে কখন আপনি কোন বেশ্যাকে জিজ্ঞেস করবেন যে আরে বলতো আমার ছেলেটাকে কোথায় পড়াবো বলতো, বলবেন? কখন আপনি জিজ্ঞেস করবেন? আশ্চর্য কথা, গণতন্ত্রের সাবালক হয়ে গেলে ভোটের অধিকার হয়ে গেল। নামাজি বেনামাজি, মুসলিম কাফের, ভালো মন্দ, হ্যাঁ, যোগ্য অযোগ্য, আগা পাগল না বুদ্ধিমান, শিক্ষিত অশিক্ষিত, সব সমান। পরামর্শ আপনি বললেন, ওই বক্তাকে বলছি, আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনি যার তার সাথে পরামর্শ করেন, রাস্তাঘাটে পরামর্শ চান, রাস্তায় দাঁড়িয়ে চান, যে কেউ যাচ্ছে ভাই একটু পরামর্শ দাও তো, ভাই একটু পরামর্শ দাও তো, কারণ সুরা মানে গণতন্ত্র, সেই জন্য তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি ভাই, যে আমি জমি কিনবো না কিনবো না, বাড়িটা আমি গ্রামে রাখবো না শহরে যাব, বলেন আশ্চর্য কথা, ধোকা কেন দিচ্ছেন জাতিকে? পরামর্শ যে সাবজেক্ট যে বুঝে তার তার সাথে পরামর্শ। আর একটা কথা মনে রাখেন, বিল্ডিং তৈরি করবে, এখন একটা বাড়ি তৈরি করবো, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে পরামর্শ করবো, তাই না? আলেমের কাছে ওখানে পরামর্শ কোনো দরকার করে না। ধর্মীয় ব্যাপার, তাহলে ইঞ্জিনিয়ার আর ডাক্তারের কাছে পরামর্শ কোনো দরকার করে না। শারীরিক অসুস্থতা, তাহলে পরামর্শ করবো ডাক্তারের কাছে, তখন আর ইঞ্জিনিয়ারের কাছে যাবো না। তাহলে পরামর্শ মানে যার তার কাছে পরামর্শ করা নাই, গণতন্ত্র নাই। পরামর্শ মানে যে যে সাবজেক্ট বুঝে সেই সাবজেক্টের সমস্যা যদি থাকে, তাহলে সেই রকমের সমস্যা থাকে, তাহলে সেই লোক, সেই ধরনের লোকের কাছে পরামর্শ করা। অমিম মহারাজ নামিন ফেকুন, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে থাকে। আল্লাহাক বলছেন তারপরে যে অমিম মহারাজ নামিন ফেকুন, পরামর্শ করে মমিনরা, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, যা আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ব্যয় করা কেমন, কেমন করে ব্যয় করতে হবে বলেন দেখি? আল্লাহ বলছেন মমিনরা ব্যয় করে, কে আবার ব্যয় করে না? সবাই তো আল্লাহর রাস্তায় ব্যয় করে, এর মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, আর পেটের জন্য তো সবাই ব্যয় করে, নিজের ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য তো সকলে ব্যয় করে, হ্যাঁ, নিজের বাড়ি ঘর তৈরি করার জন্য তো সবাই ব্যয় করে, মুসলিম কাফের সৎ অসৎ সবাই ব্যয় করে। এখানে অমিন মহারাজ নাম, যা আমি তাদেরকে দিয়েছি তা ব্যয় করে, মানে খরচ করে, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। এটা কয় প্রকার কে বলতে পারেন? এটাকে অনেকবার বলছে না, যে তিন প্রকার বলছে ও বলুক দেখি। হ্যাঁ, একটা হলো আল্লাহর রাস্তায় খরচ, আর একটা হলো দুনিয়ায় মানে ভালো কাজে, মানে মা বাপ নিজের ছেলে সন্তান লালন পালন ক্ষেত্রে, এটা আর একটা। হ্যাঁ দেখি, দুটো জিনিস, নফল দান করা, নফল দান করা তো বাধ্যতামূলক না, যদি নফল বলতে হয় তাহলে তিনটা হবে, এর কথা ঠিক আছে, ও দুটো করেছে কিন্তু দুটো অসম্পূর্ণ। দুটো যদি বলতে হয় তাহলে ফরজ ব্যয় বহন, মানে যার খরচ খরচা বহন করা আপনার আমার ওর ফরজ, বিয়ে করেছেন আপনার স্ত্রীর ব্যয় বহন করা আপনার ফরজ, ভরণ পোষণ ফরজ, ঘর দেওয়া ফরজ, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা ফরজ, আপনার বৃদ্ধ বাপ মায়ের খরচ খরচা ফরজ, আপনার ছোট বোনেরা রয়েছে, ছোট ভাইরা রয়েছে নাবালক, আর বাপ মা পারছে না তাহলে তাদের ব্যয় বহন করা ফরজ। এগুলি হচ্ছে অমিন মহারাজাক নামিয়ন ফেকুনের অন্তর্ভুক্ত, যা আমি রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। এইরকম এর আগে বলেছি, আপনার খালা আছে বিধবা, ফুফু আছে বিধবা, তাদের ব্যয় বহন আপনার ফরজ, কে দেখবে আপনার খালাকে? আমার উপর ফরজ না আপনার উপর ফরজ? এ হচ্ছে ব্যয় বহন, ফরজ ব্যয় বহন। দ্বিতীয় হচ্ছে ফরজ জাকাত, অমিন মহারাজাক নাম, যা আমি তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, মানে জাকাত দেয় তারা। আল্লাহ সূরা বাকারাতে কিন্তু বলেছে একই কথা, ওখানে সেই তফসিরি, ফরজ জাকাত দেবে। এই দুটো হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে, না হলে গুনাহগার হবে। আর তৃতীয় একটা খরচ আছে, সেটা বাধ্যতামূলক নয়, করলে নাকি আর না করলে গুনাহ নেই, তবে করলে বড় সব, অনেক ক্ষেত্রে জরুরিও, সেটা হচ্ছে নফল দান খাইরাত। মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে হবে, ইসলামের খেদমত করতে হবে, ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, কখনো কখনো ফরজ মানে ফরজে কিফায়া, ফরজে আইন না হলেও ফরজে কিফায়া, কখনো কখনো হয়তো আপনি দিলেন না কিন্তু আপনার ভাই আত্মীয় স্বজন আরো লোকেরা আছে, বন্ধু বান্ধব আছে, তারা দিয়ে মসজিদটা হয়ে গেল, কাজ হয়ে গেল, তারা দিয়ে ইসলামিক প্রতিষ্ঠানটা হয়ে গেল, ইসলামিক লাইব্রেরি হয়ে গেল, কাজ হয়ে গেল, আপনি হয়তো দাওয়াতে অংশ নিতে পারলেন না, কিন্তু কখনো কখনো আপনাকে অংশ নিতে হবে। যেমন জানাজার নামাজ, আপনার দু ভাই গেল, গেল আপনি গেলেন না, কাজ চলে যাবে, কিন্তু কেউ যাবেন না তো গুনাহ হবে, ঠিক তেমনি এটাও অনেক সময় ফরজে কিফায়া থাকে, আবার কখনো কখনো নফল থাকে। এই হচ্ছে অমিম মারজাক নামিয়ান ফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযিনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আর মুমিন তো ওরাই, যাদের উপর জুলম অত্যাচার হলে, যদি তাদের উপর জুলম অত্যাচার হয় কি করে, হুম ইয়ানতাসিরুন, তারা প্রতিশোধ গ্রহণ করে। তাহলে ইসলামে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে মুমিন মুসলিমের উপর যদি জুলম অত্যাচার হয় তাহলে কি করবে, প্রতিশোধ নিতে পারবে, নাও ফরজ নাই কিন্তু প্রতিশোধ নিতে পারবে। প্রতিশোধ নেওয়া মানে কি? সমান সমান বা তার চাইতে কম নেন, বেশি নিলে গুনাহগার। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয় এখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ন্যায় নীতি, আদল। আদল মানে ন্যায় নীতি, ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে যে আপনাকে মেরেছে যত জোরে তত জোরে মারেন, তার চাইতে বেশি নাই, ন্যায় নীতি। আপনার একটা হাত ভেঙে ফেসে হাত কেটে নেছে, আপনি তার হাত কেটে নেন। আর এটা আপনি করবেন না, এটা কে করবে? মুসলিম সরকার করবে, কারণ ইসলাম আইনের বাস্তবায়ন করা ফরজ সরকারের উপর। কারণ আপনার ছেলেকে, ছেলের একটা হাত ভেঙেছে, আপনি ওর ছেলের হাত ভেঙে দিলেন, আপনার আর দুটা চারটা ছেলের হাত ভেঙে দিবেন, এবার ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সরকারের মাধ্যমে এই বিচার হলে এগুলি ফিতনা ফাসাদ হবে না, এই জন্য এটা সরকারের কাজ। দণ্ডবিধান কায়েম করা, কেসাস নেওয়া, প্রতিশোধ নেওয়া, এগুলো হচ্ছে মুসলিম সরকারের উপর ফরজ, এগুলো জনসাধারণের কাজ নাই। তো যাই হোক, একটা হচ্ছে ন্যায় বিচার করা, হাত কেটেছে আপনার, পা কেটেছে আপনার, আল্লাহ না করে এরকম, তাহলে তার পায়ের বদল পা কেটে নেওয়া যাবে। খুন করেছে একজনকে, যে খুন করেছে তাকে খুন করা যাবে, তার ভাইকে নাই, তার বাবাকে আসামি বানিয়ে জেলে ভরে দিলেন, তোর ছেলেকে নিয়ে না, আর তুই জেলে থাক। জুলম অত্যাচার, এগুলো এগুলো মানবরচিত বিধানের জুলম অত্যাচার। আর আরেকটা হচ্ছে আদলের পরে ফাজলুন, অনুগ্রহ, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। হাত ভেঙেছে, ভেঙেছে আমার ছেলের, কিন্তু আমি মাফ করে দিলাম, আমার ছেলে মাফ করে দিল, অসুখ মাফ করে দিলাম, এটা হচ্ছে অনুগ্রহ করা। আল্লাহ পাক এটাও বলেছেন যে তুমি যদি পারো তো মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দাও, অথবা ক্ষতিপূরণও নেব না, তোমার হাতও ভাঙবো না, যা আমি সরকারের কাছে আমি এই কেসও করবো না, দাবি করো মাফ করে দিলাম, আল্লাহর কাছে আমি নেব, এর পুরস্কার, ধৈর্য ধারণের পুরস্কার নেব। তৃতীয় আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে জুল, যেটা যাইজ না। এই দুটোর একটা করবেন, দুটোর একটা করবেন, আর তৃতীয়টা করবেন না, সেটা হচ্ছে জুলুম করা। এক হাত ভেঙেছিস, দুই হাত ভাঙবো। আজকাল কিছু রাজনৈতিক নেতারা বলে, আমার দলের লোকের একজনকে মারে তো তাদের দশটা মেরে দাও। আমি শুনেছি রাজনৈতিক বক্তা বক্তব্য, অনেককালে ছাত্র জীবনের কথা বলছি, ঘোষণা করে দিল নেতা, আমাদের দলের যদি একজনকে মারে তোমরা দশটাকে ফেলে দাও। তারা প্রতিশোধ নেই, তারা প্রতিশোধ নেওয়া যাবে সমান সমান। ও জাজা ও সাইয়াতিন সাইয়াতু মিসলুহা, আর খারাপের বদলা খারাপ তার অনুরূপ হবে, মানে তার চেয়ে বেশি হবে না, তাহলে সমান সমান বদলা নিতে পারবেন। ফামান আফা, সুতরাং তারপরে কেউ যদি মাফ করে দেয়, ও আসলাহা, আর সংশোধন করে, মাফ করে এবং সংশোধন করে, তাহলে এটা দ্বিতীয় স্তর বললাম, একটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, আর একটা হচ্ছে মাফ করে দেওয়া। যদি মাফ করে দেন, মাফ করার ক্ষেত্রে আল্লাহ শুধু মাফ করার কথা বলেনি, আর একটা কথা লক্ষ্য করেন, ও আসলাহা, আর সংস্কার করে, সংশোধন করে, তাহলে বোঝা গেল যে সব আসামিকে মাফ করা ঠিক নয়, যে কোনো অপরাধীকে মাফ করা ঠিক নয়। যদি দেখেন যে এই অপরাধী ভুল করেছে, অন্যায় করেছে, জুলুম করে, একে মাফ করলেই এই লোকের সংশোধন হবে, একবার করেছে মাত্র ভুল, এর আগে কখনো ভুল করেন, তাহলে মাফ করেন, বুঝতে পেরেছেন? বা এই এত বদমাইশ লোক না, একে মাফ করলে এই ভালো মানুষ তওবা করে, মাফ করলে ভালো হবে, তাহলে মাফ করেন। কিন্তু যদি দেখেন একে যদি আজকে মাফ করা যায়, সরকার যদি দেখে আজকে যদি একে মাফ করা যায়, বা ব্যক্তি যার উপর জুলম হয়েছে আজ তুই যেন মাফ করে দিই, আর সরকারের ঘরে কেস না করি, তাহলে মাথায় চড়ে নেবে, কালকে খুন করে দিবে, আজকে হাত ভেঙেছে কালকে খুন করে দিবে, আজকে ফসল চুরি করেছে কালকে বাড়িতে ডাকাতি করবে। সুতরাং একে মাফ করা যাবে না, এই জন্য আল্লাহ আসলাহ শব্দ লাগিয়েছেন। কিছু অপরাধী আছে তাদের শাস্তি দিলে ঠিক থাকবে, আর কিছু অপরাধী আছে মাফ করলেই তারা ভালো হবে, আপনার উদ্দেশ্য হচ্ছে তার সংশোধন করা। সেই জন্য আল্লাহ পাক বলছে ফামান আফা, সুতরাং কেউ যদি মাফ করে, মার্জনা করে, ও আসলাহ, আর সংশোধন করে, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, লোক কেমন তা দেখতে হবে। ফাআজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে পাবে। ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন, কিন্তু জেনে রাখো যে আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না, সুতরাং জুলুম করবে না। এক হাত ভাঙলো সে দুই হাত ভেঙে দিবে, হ্যাঁ, একজনকে মারলো তোমার পরিবার সেজন্য দুজনকে মারবে তাদের, এটা নয়। আল্লাহ পাক তার বলছেন ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, আর যেই ব্যক্তি প্রতিশোধ নেবে তাদের উপর জুলম হওয়ার পর, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাদের উপর কোন রকমের আপত্তি নেই, আপনার উপর জুলম হয়েছে আপনার পরিবারের জুলুম হয়েছে, আপনি যদি এর প্রতিশোধ নেন তাহলে আপনার বিরুদ্ধে কোন রকমের আল্লাহর আদালতে কেস নাই, কারণ আপনি ন্যায্য অধিকার নিয়েছেন। এইরকমই যদি আপনার টাকা পয়সা কেউ বেমানি করে তাহলে যে কোনো সময় তাকে ধরে মান ইজ্জত নষ্ট করা, অপমান করা রাস্তায় আর ধরে নিয়ে তার কাছ থেকে জবরদস্তি আদায় করা, এটা আপনার জন্য জায়েজ। নবী করিম বলেছেন যে কোনো মানুষ যদি দিতে পারবে টাকা পয়সা অথচ দিচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে আর তাকে পেয়ে গেছেন, তাহলে তার তার মানহানি করাও জায়েজ, ইয়াহিল্ল ইরজাহু উকুবাতাহ, তাকে শাস্তি দেওয়া জায়েজ এবং তার মানহানি করাও জায়েজ, তার গলায় গামছা দেওয়া জায়েজ। তবে তাতে যেন ফেতনা সৃষ্টি না হয়, যদি ফেতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, মারামারি আশঙ্কা থাকে, তাহলে সরকারের আশ্রয় নেন আর মুসলিম সরকারের ফরজ যে নাই বিচার করবে। আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, রাস্তা মানে গুনাহ তো ওই সব লোকের, আল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলম অত্যাচার করে, ওয়ায়াকুনা ফিল আরযি বিগাইরিল হক, আর অন্যায়ভাবে পৃথিবীতে জুলম অত্যাচার করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্যই বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর মার্জনা করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ লোকদের কাজ। ধৈর্য ধারা পারবে প্রতিশোধ নিতে, তারপরে ধৈর্য ধরে দিলেন। একটা লোক আপনাকে মারতে আসছে আর আপনি একটুও যাচ্ছেন না, আপন জায়গায় দাঁড়িয়ে আছেন, অথচ আপনি পারবেন, আপনার গায়ে শক্তি আছে, আপনার আশেপাশে আপনার লোকজন আছে, তারপর কিছু বলছেন না, এটা এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা মানে এই না যে আমি পারছি না এই জন্য ছেড়ে দিলাম, কারণ আমাদের দেশের ধৈর্য ধারণ করা কিন্তু এইরকম, পারি না সেই জন্য ধৈর্য ধারণ, পারলে কি ছাড়তাম, আর বলছেন আমি খুব ধৈর্য ধরেছি, কোন ধৈর্য ধারা, আপনি পারেননি সেই জন্য, পারলে ওকে মেরে হারাটি ভেঙে দিতেন হয়তো, না এর নাম ধৈর্য ধারা। ধৈর্য ধারা হচ্ছে যে যেই ব্যক্তি পারবে প্রতিশোধ নিতে, বদলা নিতে পারবে, তারপরে মাফ করে দিলাম, এই হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ বলেছেন লামিন আজমিল উম, এটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ মানুষের কাজ, সবার দ্বারা এটা হয় না, রাগের সময় রাগকে কন্ট্রোল করে নেওয়া, আর আমি কিছুই বললাম না অথচ সে আমাদের গাল দিয়ে চলে গেল, এটা অত সোজা কাজ না, এটা বড় দৃঢ় প্রতিজ্ঞ মানুষের কাজ। ওমাই ইয়াদুলিল্লাহ ফামা লাহু মিন ওয়ালিয়্যিন বাদি, আর আল্লাহ পাক যাকে গোমরা করেন তার আল্লাহর পরে কেউ কোন পৃষ্ঠপোষক নেই, ওলি বন্ধু নেই। ওয়া তারা যালিমিনা লাম্মা রাউল আযাব, যখন আযাব জালেমরা দেখবে তখন জালেমকে তুমি দেখবে হে নবী, ইয়াকুলুন, তারা বলবে জালেমরা কিয়ামতের দিনে, হাল ইলা মারাদ্দি মিন সাবিল, দুনিয়াতে ফেরার কি কোনো রাস্তা আছে, আর কি দুনিয়াতে আমরা ফিরে যেতে পারবো, আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ সংক্ষেপে এখানে বলেছেন, অন্য জায়গায় রয়েছে যে জালেম কাফেরেরা মতের সময় আল্লাহর কাছে দরখাস্ত করে, হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা নামাল সালেহান কুন নামাল নামাল সালেহান, আল্লাহ ভালো কাজ করে আসবো, যেগুলো এখন করিনি করে আসবো, ফিরিয়ে দাও। এটা জাহান্নামে ফেলে দেওয়ার পরেও দরখাস্ত করবে, হাসরের মাঠেও করবে, আর মতের সময় আল্লাহ পাক আয়াতে বলেছেন হাত্তাই রাজা আহাদাহুমুল মত, মত যখন চলে আসে মানুষের, বলে রব্বের জীবন আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান, ভালো আমল করে আসবো, নামাজ পড়ে আসবো, আর হারাম খাবো না, আর হারাম ব্যবসা করবো না, আর শিরক কুফরি করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আমাকে ফিরিয়ে দাও দুনিয়াতে। তো এখানে আল্লাহ পাক সংক্ষেপে তাই বলেছেন যে কাফের জালেমরা বলবে হাল ইলা মারাদ্দি মিন সাবিল, দুনিয়াতে ফিরে যাওয়ার কি আল্লাহ কোনো রাস্তা আছে, যদি আল্লাহ ফিরিয়ে দাও তাহলে যার উপর জুলুম করেছি তাদের কাছ থেকে মাফ নিয়ে আসবো, তাদের হক পরিশোধ করে চলে আসবো, যাদের কাছ থেকে ধার নিয়ে রেখেছি আর বেইমানি করেছি তাদের ধার ঋণ পরিশোধ করে আসবো, যাদের টাকা পয়সা আমার কাছে রয়েছে তাদের আমানতগুলি দিয়ে আসবো। এইভাবে যেসব জুলুম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, দুনিয়াতে ফিরে আসতে চাইবে আর সংশোধন করতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন যে না কাল্লা, কখনো ফিরে আসবে না, মজবুত আর তৈরি হয়ে যায়, কোন মানুষ আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বোঝার এবং তার প্রতি আমল করার সর্বস্তরে কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভাইয়েরা আমাদের এখানে হাজির হয়েছেন এবং তাদের বিপদ আবার বালা মুসিবত রয়েছে, আল্লাহ পাক তাদের যেন বালা মুসিবত দূর করে দেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন, আমাদের আপনজন যারা গুমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়ত দান করেন, আল্লাহ পাক যারা অসৎ জীবন যাপন করছে মুসলিম তাদেরকে আল্লাহ পাক সদ্যে বোঝা করে তৌফিক দান করেন। যেসব জালেমরা মুসলিমের জন্য অত্যাচার করেছে আল্লাহ পাক যেন তাদের বড় শাস্তি দুনিয়াতে দেন, এবং যে শাস্তি থেকে মানুষরা যেন শিক্ষা পায়। আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করো, আর মমিন মজলুম যারা জুলমের শিকার হয়েছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের উপর থেকে জুলমের অবসান ঘটাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ পাক আমাদের কবরের জীবনকে যেন সুখী করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখবেন ইমানের অবস্থা নিয়ে কামলের অবস্থায় রাখেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইয়ের এখানে হাজির হচ্ছেন আল্লাহ পাক তাদেরকে ফরজ নামাজ ফজর নামাজ সহ আল্লাহ পাক আদায় করার জন্য তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউযিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বা'দিহি। ওয়া তারা য্বালিমিনা লাম্মা রা'উল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা ইশরা তাফসীর এর আগে দুই সপ্তাহ হয়েছে, দুই দিন বাকি, কয়েকটি আয়াত আর রয়েছে, আজকে শেষ করব। তারপরে সময় থাকলে আর অন্য আরেকটি সূরা হয়তো শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 44 সূরা ইশরা, তাতে যারা পথভ্রষ্ট তাদেরকে জালেম বলেছেন এবং জালেমদের দুর্দশার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তার আল্লাহ পরে কোন বন্ধু নেই, হামালাহু মিন ওয়ালি তার কোন বন্ধু নেই, তার কোন অভিভাবক নেই, তার কোন পৃষ্ঠপোষক নেই। বলি এগুলি অর্থ হয় মেম্বাদে আল্লাহ আল্লাহ পাক সোজা পথের তৌফিক না দেন, আর আল্লাহ তখনই তৌফিক দেবেন যখন মানুষ চেষ্টা করবে। এর মানে এই নয় যে আল্লাহ কাউকে বেঁধে রেখেছেন, গোমরা করে বেঁধে রেখেছেন, মসজিদে আসতে দেন না, ভালো কাজ করতে দেন না, এমনটা তো নাই। যে আমরা সবসময় অনুভব করছি যারা ভালো কাজ করছেন তারা স্বাধীনভাবে করছেন, আর যারা খারাপ কাজ করছে তারাও স্বাধীনভাবে করছে। আল্লাহ পাকের পথভ্রষ্ট করার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ যেমন মানুষের সৃষ্টি করেছেন মানুষের কাজকর্ম সৃষ্টি করেন। মানুষ যখন ভালো কাজের দিকে চেষ্টা করে তখন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন, তাদের সেই কাজগুলি আল্লাহ সৃষ্টি করেন, আর মানুষ যখন খারাপ কাজের জন্য চেষ্টা করে তখন আল্লাহ পাক বাধা না দিয়ে সেদিকে চলার ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেন। এই অর্থে বলা হয়েছে অমায়ুদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে গোমরাহ করেন পথভ্রষ্ট করেন, হামালাহু মিন ওয়ালিয়্যিন মিন বা'দি, আল্লাহর পরে তার কোন পৃষ্ঠপোষক নেই যে সাহায্য করতে পারবে, তাকে উদ্ধার করতে পারবে। ওয়াতারা যালিমিন, এবং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদেরকে দেখবে, লাম্মা রাউল আযাব যখন তারা আযাবকে প্রত্যক্ষ করবে, আল্লাহ পাকের শাস্তিকে প্রত্যক্ষ করবে। আযাব কখন প্রত্যক্ষ করে? একটি সময় হচ্ছে একবার ঠিক মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন গুনাহগার লোকেরা পাপিষ্ট লোকেরা আযাবের শাস্তির ফেরেশতাদেরকে দেখে নেই, মালাকুল মওত হাজির হয়েছে, আযাবের ফেরেশতারা বিকট রূপ ধারণ করে চলে এসেছে যা চলেছে, তারপরে মানুষের মত হয়ে গেলে তারা তার উপর যে আযাব চলছে, কবরে যখন তার আজাব শুরু হচ্ছে, লম্বা রাউল আজাব, আজাব যখন দেখে নেয়, বিচার দিবসে হাসর মাঠে যখন অবস্থা ভয়ঙ্কর দেখে বুঝতে পারে যে আমার ভবিষ্যৎ অন্ধকার, জাহান্নামে যেতে হবে, লম্বা রাউল আজাব, আজাব যখন তারা দেখে নেবে, আর জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে সেই সময় আজাব তার প্রত্যক্ষ করবে। আল্লাহ পাক এই সব অবস্থার কথা বলেছেন যে জালেমরা যখন তাদের শাস্তি প্রত্যক্ষ করে নেবে, দেখে নেবে, ইয়া কুলুনা, তখন তারা বলবে হাল ইলা মারাদ্দিমিন সাবিল, ফিরে যাওয়া কি কোনো পথ আছে। এই আয়াতের তরজমা তফসীর শুনতে করেছিলাম যে ফিরার আকাঙ্ক্ষা বিভিন্ন সময় মানুষ করে, মৃত্যুর পূর্ব মুহূর্তে করে, তারপরে কবরের জীবনে করবে, ফিরিয়ে দেওয়া হোক, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ ফিরিয়ে দেয় বা সংশোধন করে চলে আসবে। তারপরে আয়াতে আল্লাহ পাক ওই জালেমদের কথা বলছেন, জালেম কারা? আমাদের ভাষায় সচরাচর যে জালেম শব্দটি ব্যবহার করি সেটা মানুষ মানুষের যদি দুর্গুণ করে তাহলে জালেম করি, কিন্তু এটা একটি অর্থ মাত্র, এক তৃতীয় অংশ জালেমের এক তৃতীয় অংশ অন্ধার অর্থ করলেন, দুই তৃতীয় অংশ অর্থ করলেন, তাহলে বাকি দুই তৃতীয় অংশ জালেমের হচ্ছে সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক কাফের, মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে সে জালেম, যে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে কোরআনের বিধানকে অস্বীকার করে সে বড় জালেম, কাফের এবং মুশরিক সবচেয়ে বড় জালেম, এটা শিরক আল জুলমুন আযীম আল্লাহ পাক বলেছেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আর দ্বিতীয় জুলম হচ্ছে যারা বিভিন্ন পাপে লিপ্ত থেকে, শিল্প করি পারে না কিন্তু বিভিন্ন পাপে লিপ্ত থাকে আল্লাহ হকের ক্ষেত্রে, নামাজ পড়ে না জালেম, রোজা রাখে না জালেম, জাকাত দেয় না জালেম, হজ করে না হজ ফরজ আছে জালেম, হিজাব পর্দা করে না মহিলা জালেম, নিজের স্ত্রীকে মেয়েকে হিজাব পর্দা করে না জালেম অভিভাবক, যারাই আল্লাহ পাকের ফরজ ওয়াজিব পালন করে না অথবা হারাম নাজায়েজ কাজ করে, সুদ খায় ঘুষ খায়, সুদ খায় ঘুষ খায় এখানে মানুষের উপরে জুলুমাটি করেছে, এছাড়া যেমন মদ খায়, মদ খেয়ে হয়তো আর নিজের ঘরের মদ খেলো কারো জুল করতে চাপল না কোন মানুষের উপর, কিন্তু সে জানেন মদ করে জানেন, এইরকমই এমন কথা বলেন যে এই কথাগুলি সম্পর্ক মানুষের সাথে নেই, চুরি করা মানুষের উপরে জুলুম করলো, হারাম কাজও করলো আল্লাহ হকের ক্ষেত্রেও জুলুম করলে মানুষের উপরে জুলুম করলো, কিন্তু এমন কোন যেগুলিতে মানুষের হয়তো জুলুম হয় না কিন্তু আল্লাহ হকের ক্ষেত্রে আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে সেই ব্যক্তি জুলুম করলো, কারণ আল্লাহ পাকের আদেশ মানল না অথবা আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো, আল্লাহ পাক হারাম করেছেন তারপরে সেসব কাজ করল। হ্যাঁ, অশ্লীল ছবি দেখে নিজের ঘরে বসে অশ্লীল ছবি দেখছে, কারো ক্ষতি করলো না বলছে কিন্তু সে জালেম। এইভাবে জালেম তাহলে তিন প্রকার, মুশরিক কাফের জালেম, ফরজ জালেম, তারপরে যে কোনো পাপি আল্লাহ পাকের যা দিনে ফরজ ওয়াজিব তা ছাড়ে হারাম নাজায়েজ কাজ করে জালেম, আর তৃতীয় জালেম হচ্ছে যারা মানুষের হক নষ্ট করে, মানুষকে মেরে, মানুষকে খুন করে, মানুষের ঘরে চুরি করে, ডাকাতি করে, চিন্তায় রাজধানি করে, হ্যাঁ ধর্ষণ করে, হ্যাঁ এইভাবে যত রকমের জুলুম হতে পারে, ঘুষ খেয়ে সুদ খেয়ে টাকা পয়সা ধার নিয়ে বেইমানি করে না দিয়ে জমি জায়গা দখল করে জালেম। আল্লাহ পাক এই তিন রকমের জালেমদের কথা বলছেন, ওয়াতারাহুম হে নবী তাদেরকে তুমি দেখবে, ইউরাদুন আলাইহা তাদেরকে জাহান্নামের উপর পেশ করা হচ্ছে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে, এই অবস্থায় তুমি দেখতে পাবে তাদেরকে, খাশিয়িনা মিনাল যুল্লি তখন তারা লাঞ্ছনাই ভৎসনাই তারা অবনত থাকবে, তাদের শির তাদের মাথা অবনত থাকবে। আসামিদেরকে দেখেছেন না দেখেননি, আসামিকে যখন হাত পা বেঁধে নিয়ে যায় পুলিশ পাহারা দিয়ে তখন দেখেছেন আসামিকে এরকম করে দেখে, হ্যাঁ গলকাটা দেখেছেন সৌদি আরবে, অথবা হাত পাটা দেখেছেন সব শাস্তি দেখেছেন, অথবা কড়া মারতে ব্যত্যাঘাত করতে যারা দেখেছেন এমন কেউ দেখেছেন না দেখেননি, ব্যত্যাঘাত করতে দেখেননি নামাজ জেলে আমরা মাঝে বক্তব্য করতে যাই সাপ্তাহিক, তো ওখানে ওই যাদের ব্যথাঘাতের শাস্তি আছে 2000-3000 ব্যথাঘাত হবে 50-60 করে এরপর মারা হয় সপ্তাহে মাসে একবার দুইবার, তো যাদের মারা হয় ওরা মাথাকে জিন্দগিতে এটা পড়ুক না পড়ুক এটা মুখ চুখ বেঁধে থাকে যাতে মুখটা কেউ দেখতে না পায়, তো জানলে ওরা দুনিয়াতেও লাঞ্ছিত এরকম চোর ডাকাত লম্পটা আসামি ধরা পড়ে লাঞ্ছিত ওপরে মুখ করে না আসামি এভাবে থাকে, ওই রকমই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে খাস এই নেন তাদের চেহারা অবনত থাকবে, মিনা দুল্লে লাঞ্ছনায় লাঞ্ছনায় পাওয়া যায় ইয়ান জরুর আমিন তরফেন খাফি, যদি এটুকু দিকে দেখে ও তো কিভাবে দেখবে, তারপর মানে হচ্ছে দৃষ্টি আর খাফি মানে লুকায়িত, লুকায়িত দৃষ্টিটা দেখবে, দেখেছেন চোর বা লাঞ্ছিত লোক যখন তাকায় এভাবে তাকাবে, এভাবে তাকাবে না মানুষের চোখে চোখে তাকাবে, ইয়ান দরুন আমিন তরফেন খাফি, তখন মোমিনরা বলবে যেসব মুমিনদের উপরই কাফের জালেম, মানুষের জুলুমকারী জালেম, আর ফরজ ওয়াজিব ছাড়া জালেম, হারাম খাওয়া হারাম কাজ করা জালেম, এরা দুনিয়াতে ঠাট্টা মজা করত, নামাজিকে নিয়ে ঠাট্টা করত, মমিন মুসলিম ধার্মিক লোককে নিয়ে ঠাট্টা করত। ওয়াকাল আল্লাযীনা আমানু সাইয়্যিদুল মুমিনরা তাদেরকে বলবে ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত কারা? আমরা দুনিয়াতে গরিব ছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত নেই, কামিয়াব, 50 বছর গরিব ছিলাম আর তারপরে সুখার সুখ সুখার সুখ সুখের ছিলাম, কিন্তু ক্ষতিগ্রস্ত আজকে তোমরা যারা দুনিয়াতে শাসন ক্ষমতাও পেয়েছ, দ্বন্দ্বরত পেয়েছ, নেতৃত্ব পেয়েছ, ভোগ বিলাসের সামগ্রীও পেয়েছ, কিন্তু বড়ই ক্ষতিগ্রস্ত, ধনের অভাব ছিল না, জনের অভাব ছিল না, চামচার অভাব ছিল না, মস্তানদের অভাব ছিল না, সবকিছুই ছিল কিন্তু ক্ষতিগ্রস্ত। ইন্নাল খাসির নিশ্চয়ই সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, নিজের জানকে ক্ষতিগ্রস্ত নিমজ্জিত করবে, নিজের জান হয়ে যাবে, ও আহলিহিম ইয়াউমাল কিয়ামাত, এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের দিন। দুনিয়াতে সে বেনামাজি ছিল, সুতরাং তার স্ত্রীও বেনামাজি, তার ছেলে মেয়েরাও বেনামাজি, বেহায়াতের পর তার নিজে মোনাফি ছিল, ছেলে মেয়েরাও মোনাফে, নিজে বেদিন ছিল, ছেলে মেয়েরাও স্ত্রীও বেদিন, নিজে মুশরিক ছিল, নাস্তিক ছিল, সেজন্য ছেলে মেয়েরা মুশরিক অথবা নাস্তিক, কবর পূজারি, নিজে বিদাতি ছিল, সুতরাং স্ত্রী ছেলে মেয়ে ওরাও বিদাতি। ইন্নাল খাসিরিন, সত্যিকার অর্থ ক্ষতিগ্রস্ত ওই লোকেরা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর নিজের পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করবে, আমার আমাকে আমাদের দিনে, এরা আসল ক্ষতিগ্রস্ত, চিরকাল চিরকাল লসে থাকবে। আর আপনি আমি দুনিয়াতে যদিও কষ্ট পাই, তবু মাত্র কয়েকদিনের কষ্ট, তারপরে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হচ্ছে, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে আব্বা, কত আপনার কষ্ট হচ্ছে, কত আপনার কষ্ট হচ্ছে, ওয়া তার বাবা, হায় আমার আব্বার কত কষ্ট হচ্ছে। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা কারবাতা আলা আবিকে বাদা, আজকের পরে তোমার আব্বার উপর কোন কষ্ট নেই, আজকের পরে তোমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কষ্ট নেই, এই কষ্ট শেষ, আর কোন কষ্ট নেই। মুমিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী, তাওহীদ আল্লাহ একত্রের ক্ষেত্রে, সন্ন্যাতের ক্ষেত্রে, নবী থেকে প্রমাণিত দিন না হলে দিন নাই, আমলের ক্ষেত্রে, ইবাদত বান্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, তাদের মতের পরে কোনো কষ্ট নেই, মতের পরে কোনো রোগ নেই, পালা মুসিবত নেই, কোনো দুর্বত্যাচার নেই, নির্যাতন নেই, আরাম, মতের পরে আরাম। আল্লাহ বলছেন আল্লাহ শুনে রাখো, ইন্নাল জালিমিনা ফি আযাবিন মুকিম, নিশ্চয়ই জালিমরা চিরকালের আযাবে থাকে, আযাবিন মুকিম, মুকিম মানে হচ্ছে স্থায়ী, আকামা ইয়ুকিম থেকে মুকিম ইসম ফাইল, সেটা তখন অবস্থানকারী, যে আযাব সব সময় তোমার সাথে অবস্থান করবে, স্থায়ী আযাবে তারা থাকবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া সুরুরাম মিন দুনিল্লাহ, তাদের কোনো বন্ধু, পৃষ্ঠপোষক, অভিভাবক থাকবে না যারা তাদের সাহায্য করতে পারবে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। ওমা ইয়ুদিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আর আল্লাহ যাকে গুমরা করে তার কোনো রাস্তা পাওয়ার ক্ষমতা নেই। ইস্তাজিবু লিরব্বিকুম, আল্লাহ পাক মানুষকে সম্বোধন করে বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, ইস্তাজাবা ইস্তাজিবু মানে জবাব দেওয়া, জবাব দেওয়া, যদি কেউ ডাকে, যেমন ছেলেকে ডাকে আব্দুল্লাহ, জি আব্বা, এটা হচ্ছে ইস্তেজাবা, কি বলে ইস্তেজাবা। আল্লাহ পাক হজের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর হাজি বা উমরাকারী হচ্ছে লব্বাইক আল্লাহু লব্বাইক, কেউ হচ্ছে আল্লাহ তাকে সাড়া দাও। এই জন্য মাদ্রাসা যখন হাজিরা হয়, ছাত্রদের রোল কল হয়, তখন লব্বাইক বলে অথবা হাজির বলে, স্কুলে উপস্থিত বা প্রেজেন্ট স্যার, তাই না? তো এর নাম হচ্ছে ডাকে সাড়া দাও। আল্লাহ পাক বলছেন যে তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও, আল্লাহ তাকে সাড়া দেওয়ার মানে কি? হ্যাঁ, আল্লাহ প্রতি ইমান নিয়ে আসা, আল্লাহ পাক যে সব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন বা বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ পাক যেইভাবে মুসলিমকে জীবনযাপন করতে বলেছেন তুমি মুসলিম হও তারপরে এইরকম জীবনযাপন করো শারীরিক জীবনের ক্ষেত্রে, নিজের ব্যক্তি জীবনে যেমন তেমন পারিবারিক জীবনে ওইরকমই জীবন গড়ে তুলো, এটা হচ্ছে আল্লাহ ডাকে সাড়া দেওয়া। আল্লাহ ডাকে সাড়া দেওয়া মানে শুধু আজান হইলে নামাজ পড়তে যাওয়া নয়, আর বাকি জীবন ফিরি ব্যবসা আসলে তখন হারাম কাজ করবে, ব্যবসার ক্ষেত্রে যখন যাবেন জমিতে না মাঠে নামবেন তখনও আল্লাহ ডাকে সাড়া দিতে হবে, হালাল রিজিক সন্ধান করতে হবে, আরাম থেকে বাঁচতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চলছি। তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও, মিন কাবলি আন ইয়াতিয়া সেই দিন আসার পূর্বে লা মারদ্দা লাহু মিন আল্লাহ, যেই দিনকে কেউ সরাতে পারবে না, যেই দিন আসাতে কেউ বাধা সৃষ্টি করত, রাদ্দায়ত্ব মানে খণ্ডন করে, কেউ খণ্ডন করতে পারবে না, যেই দিন কার পক্ষ থেকে আসবে, মিন কাবলি আন ইয়াতিয়া মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই দিন আগমন করবে, কোন দিনকে বোঝানো হয়েছে, কেমন দিন, এমন একটা দিন আসবে সেই দিনকে কেউ সরাতে পারবে না, যেন আসবে দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় যদি আপনি পূর্ব আভাস পেয়ে যান যে আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে, তাহলে আপনি হয়তো রাস্তা বদলে দিলেন, সতর্ক হয়ে গেলেন, তাই না, সামনে দেখছেন খুব জাম লেগে আছে, ডান দিকে বাম দিকে কাটিং করে গাড়িওয়ালাকে দেখেন না, এইদিকে কেটে গেলে ওইদিকে কেটে গেল, সামনে চেকপোস্ট আছে হ্যাঁ চেক হচ্ছে, আর কাগজপত্র ঠিক নাই গাড়ি এইদিকে ওইদিকে ঢুকে গেলে বেশি, তাই না, তাহলে বিপদকে অনেক সময় খণ্ডন করতে পারে না, মানে চেষ্টা করতে পারে দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু কিয়ামত এমন একটা দিন আল্লাহ পাক বলছে লা মারদ্দা মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসবে এবং সেই দিনকে কেউ খণ্ডন করতে পারবে না, দূরে সরাতে পারবে না। মা লাকুম মিন মালজা ইয়াউমাইদিন, সেই দিন কোন আশ্রয়স্থল থাকবে না, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোন আশ্রয়স্থল থাকবে না, লাজা ইয়াজাও মানে আশ্রয় নেওয়া, লুজুম মাসদার, আর মালজা মানে আশ্রয়স্থল, ইসিম জাত আছে। অমা লাকুম মিন নাহী, আর তা অস্বীকার করার কোন ক্ষমতা নেই, সেই দিন হাজির হবে আর অস্বীকার করবে না, আনকার আয়ুন্তর হয় অস্বীকার করা হয়, এই অর্থ কেউ কেউ তাফসীর করতে বলেছেন অমালাকুমিন নাকি, অমালাকুমিন নাকি তোমাদের কোন অস্বীকার করার ক্ষমতা হবে না, সেই দিন অস্বীকার করবে, মুখে যদি অস্বীকার করে যে আল্লাহ আমি তো জানতাম না যে ইসলামই হচ্ছে জান্নাতের পথ, কাফের বললো মুসলিমরা বলবে, তাই না, তখন আল্লাহ পাক সাক্ষী পেশ করে দেবেন জানানো হয়েছে, যাদের মাধ্যমে পৌঁছেছে যেসব রিসোর্স দিয়ে তাদের কাছে ওই জ্ঞান পৌঁছেছে সেসব রিসোর্স হাজির হয়ে যাবে, জানতে পেরেছে ইন্টারনেট মাধ্যমে জানতে পেরেছে আল্লাহ দিন ইসলাম সম্পর্কে, আজকের যুগে কোন আলেমের মাধ্যমে জানতে পেরেছে, কোন বক্তার মাধ্যমে জানতে পেরেছে, কোন ইসলামের খাদের দায়ের মাধ্যমে জানতে পেরেছে, জানতে পেরেছে, যে ব্যক্তি বেনামাজি বলবে আল্লাহ আমি তো জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ নামাজ আমি খেলতে হার নামে যাবো জানতাম না, আল্লাহ সাক্ষী হাজির করবে, যেসব ব্যক্তি যেসব ভাই আত্মীয় স্বজন বা দায়ী আলেমের মাধ্যমে অথবা যেসব কিতাবের মাধ্যমে জানতে পেরেছে যে নামাজ চাড়লে ইসলাম থাকে না, তার সাক্ষীর জন্য হাজির হয়ে যাবে, সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, যদি আপনি আল্লাহ পাকের যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যে আপনি কামিয়াব না হন, আর আল্লাহ পাক কিছু সাক্ষী রেখেছেন যা আপনার অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে, এসব সাক্ষী হাতে হয়ে যাবে, আলিয়া মান আসতে মালা কোয়ালি কত কালে মন আইনি, মুখে কথা বলবে বেইমানি কথা বলবে, আমি নামাজ জানতাম না, আমি রোজা জানতাম না, আমি ভুল করেছি, আমাকে কেউ বলেনি, হাতে কথা বলতে লাগবে, পায়ে কথা বলতে লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে লাগবে, আপনার বিরুদ্ধে কথা বলতে লাগবে, শরীরের চামড়া কথা বলবে, আসছে সুতরাং ফজরের পরে সুরাই তফসিরে বিস্তারিত আসছে, সুতরাং আরো এদিকে যাচ্ছি, সুতরাং অস্বীকার করার কোন ক্ষমতা থাকবে না, নাকির মানে এই অর্থ, নাকিরের আর একটি অর্থ হয় যে তাফসির করেছেন তফসিরে কাসির, সেটা হচ্ছে যে নাকির মানে অপরিচিত হয়ে যাওয়া, যেমন কোনো ব্যক্তিকে আপনি চেনেন না, আনকার তো এই লোকটিকে আমি চিনতে পারলাম না, আরবি ভাষায় ব্যবহার হয়, তাহলে অনেক সময় হয় কি আসামি অপরাধী অপরাধ করে কি হয়ে যায়, অপরিচিত হয়ে যায়, এমন এলাকায় চলে গেল সেখানে কেউ ছিল আপনাকে আপনার ডিস্ট্রিক্টে সবাই চেনে দেন, যদি আপনি ওইরকম গণ্যমান্য ডিস্ট্রিক্ট হয়তো চেনে নেবেন, দৃষ্টি ছাড়া বাইরে পায়ে দৃষ্টি করে চেনে নিতে পারে, আর যদি আপনি একেবারে অপরিচিত লোক হন তারপর আপনার গ্রামের লোক চেনে নেবেন। এই জন্য যেসব লোকেরা সিনেমা দেখে, ফিল্ম দেখে আমাদের দেশে, গ্রামের আশেপাশে দেখে না, সিনেমা হলে দেখে, ঢাকা চলে যায়, দূরের শহরে চলে যায়, মাদ্রাসার ছাত্ররা তারা সিনেমা দেখা শুরু করেছে, এরা মাদ্রাসার আশেপাশে দেখবে না, যেখানে চেনে নেবে এই তো মাদ্রাসার ছাত্র তার বেড়ে চেনে নেবে, যখন ছুটি হইল ওই শহরে গিয়ে সিনেমা দেখছে। অথচ আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের যদি কল্পনাও ছিল না সিনেমা সার্কাস দেখা মাদ্রাসার ছাত্রের মধ্যে হইতে পারে, অসম্ভব। মাত্র 30 বছরের মধ্যে এত পরিবর্তন এসেছে, 30 বছর বেশি পড়লো, আজকে থেকে 20 বছর আগে শিক্ষকতা করেছে, আশ্চর্য হয়ে যাবেন যে ছাত্রদেরকে কত যে শাসন করতে হয়েছে এইসব কাছে। অথচ আমরা ছাত্র জীবনে তার 10-20 বছর আগে কল্পনাতে ছিল না যে মাদ্রাসার ছাত্র আমার এইসব কাছে। অনেক সময় মানুষ অপরাধ করার জন্য অচেনা অপরিচিত হয়ে যায়, আর অপরাধ করে আবার আত্মগোপন করা যায়, যাকে বলে আত্মগোপন করার জন্য অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, অন্য এলাকায় চলে যায়। তো কিয়ামতের মাঠে এইরকম কোন অবকাশ থাকবে না, সুযোগ থাকবে না। অমালাকুম মিন নাকি, তোমাদের অপরিচিত বা কি বললাম আরেকজন আত্মগোপন করার কোন ক্ষমতা থাকবে না, যে কোথাও গিয়ে আত্মগোপন করে দেবে। অনেক বড় বড় অপরাধ দিয়ে দুনিয়াতে আত্মগোপন করা যায়, বুঝেই পাই না কোথায় আছে না আছে, বেঁচে আছে না মরে গেছে, বেঁচে আছে তো আছে কোথায়, পাওয়াই যাচ্ছে না। কিয়ামতের দিনে এইরকম কোন ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলছেন ফাইন আলু ফামান সাল্লা কালি হাফিদা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তারা যদি বিমুখ হয়ে যায়, তোমার দাওয়াতে সাড়া না দেই, আল্লাহর ডাকে সাড়া না দেই, আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসে, সৎকর্ম না করে, হে নবী ফামান সাল্লা কালি হাফিদা, তাদের উপর আপনাকে পাহারাদার করে আমি প্রেরণ করিনি, আপনি পাহারাদার নন যে তাদেরকে পিটিয়ে তাদের চাপ সৃষ্টি করে আর তাদের প্রত্যেককে আপনাকে মুসলিম বানাতে হবে, হ্যাঁ আমার দিয়ে বানাতে হবে, এটা আপনার কাজ নয়। আমার সাল্লাহ কালী হাফিজা ইন আলাইকা ইল্লাল বালাগ, এই আয়াতের অংশ ইন আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ বলছেন হে নবী তোমার কোন ডিউটি নেই, ইন আলাইকা মানে তোমার কোন ডিউটি নেই, ইন মানে মাই মানে ইল্লাল বালাগ, একমাত্র পৌঁছে দেওয়া ছাড়া, বালাগ মানে পৌঁছে দেওয়া ছাড়া, আল্লাহ দিন পৌঁছে দেওয়া, আল্লাহ তৌহিদ আল্লাহ একত্র পৌঁছে দেওয়া, তোমার আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামী জীবন বিধান পৌঁছে দেওয়া, এছাড়া তোমার কোনো কাজ নেই, পৌঁছে দেওয়া তোমার তোমার কাজ, আর জবাব দেওয়া তাদের কাজ, আর হিসাব নেওয়া আমার কাজ। আল্লাহ ফাকরুল আলম বলছেন হিসাব আমি দেব, তোমাকে হিসাব নেওয়ার জন্য পাঠাই নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ হিসাব নেওয়ার জন্য পাহারাদার করে না পাঠান, তাহলে আমাকে আপনাকে কোথায় হিসাব নেওয়ার জন্য মানুষের পাঠানো হয়েছে, যে চাপ সৃষ্টি করবেন কারো উপর, হ্যাঁ কারো উপর নিজের কথা এমন জবরদস্তি চাপিয়ে দিতে চাইবেন, আমার কোনো মানব না, তোমাকে মানব, তর্ক বিতর্ক করে মানব, যার কারণে মারধর করে মানব, মারামারি করে মানব, এটা ইসলাম। এই জন্য আমাদের অনেক ভাইরা যারা প্রথম প্রথম দিনের কাজ করে কিন্তু দাওয়াতি কাজের হিকমত কৌশল বুঝেন না, তারা ও জবরদস্তি করার চেষ্টা করে না, কখনো মানুষের অন্তর জবরদস্তি করে ফেরানো যায় না, মানে মানুষের শরীর ফিরিয়ে নেওয়া যেতে পারে কিন্তু অন্তরকে ফেরানো যায় না। এই জন্য দুনিয়ার শাসকরা মানুষের দেহের উপরে রাজত্ব করেছে কিন্তু মানুষের অন্তর রাজত্ব করতে পারেনি, অখন্তরে আলেমে দিন আইমায়ে কিরাম সালাফে সালেহীন সাহাবায়ে কিরাম তার মানুষের অন্তর রাজত্ব করেছে, অন্তর রাজত্ব করেছে, মানুষের অন্তরকে ফিরাতে হবে, এর নাম হচ্ছে দিন, এর নাম হচ্ছে দিনের আসল দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল্লাহ জবরদস্তি করতে পারেন, কেউ যদি না মানে আপনার কাজ ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আল্লাহর হুজ্জত তার উপর কায়েম করে দিয়েছেন, কাল কিয়ামতে তার কোনো ওজর থাকবে না, আল্লাহ আমাকে কিন্তু বলেনি, আল্লাহ আমাকে তো কেউ জানাইনি, না আপনি সিডি দিয়েছেন, আপনি কিতাব দিয়েছেন, আপনি কথা বলেছেন, তবে একবার বলা যথেষ্ট নয় বা একবার গাওয়া যথেষ্ট নয়, হতে পারে যে কয়েকবার প্রয়োজন হতে পারে, হতে পারে যে 2-4-10 বার অস্বীকার করার পরে তারপরে দাওয়াতে সাড়া দিতে পারে। এই জন্য আপনার মেহনত চালিয়ে যেতে হবে, এই ক্ষেত্রে আম্বিয়া রসুলগণের জীবনী আপনাকে সামনে রাখতে হবে। নূহ আলাইহিস সালাম কত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন? 950 বছর, আপনি 9.5 বছর তো দেন, 100টা বাদ দিয়ে 9.5 বছর তো দেন, এক একটা লোককে 9.5 বছর দাওয়াত দেন, তারপরে বলে দেন না আমার কাছে কিছু আর কর নাই। আল্লাহ তারপর আদাব না ইনসান মিন্না রহমা, আর আমি আল্লাহ মানুষকে যখন আমার রহমতের আস্বাদন করাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো তার অনুগ্রহ দান করেন, সচ্ছলতা দান করেন, সুখ দান করেন, শারীরিক সুখ, মানসিক সুখ, আর্থিক সুখ, পারিবারিক সুখ, এরকম হয় কখনো কখনো, কখনো এর বিপরীতটা। এটাই তো মানুষের জীবন, তাই না? ভালো মন্দকেই জীবন, একজনের জীবনে আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, আবার কখনো কখনো একটা লোক অধিকাংশ সময় ভালোই কেটে গেল, আবার কারোর অধিকাংশ সময় খারাপ অবস্থায় কেটে গেল। এই তো মানুষের জীবন, তাই না? আল্লাহ বলছে যে মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে ওয়াইন্না ইযা আযাবনা ইনসান মিন্না রহমাতান, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন কোন মানুষকে কোন রহমতের আস্বাদন করায়, আমার দয়া আমার অনুগ্রহের আস্বাদন করাই, ফারে হাবে হা, তখন অত্যন্ত উৎফুল্ল বিষয়। একটা হচ্ছে এমনি খুশি হওয়া, একটা হচ্ছে অহংকারের খুশি। যেকোনো সুখ পেয়ে এমনি খুশি হওয়া এবং এই খুশির বহিঃপ্রকাশ ঘটবে আল্লাহর শুক্রিয়ার মাধ্যমে, এটি আল্লাহ সন্তুষ্ট হবে। বুঝতে পেরেছেন না? যে কোনো মানুষ সুস্থ থাকলে শুক্রিয়া আদায় করে না, করে না, খুশি হয় মানুষ না? যে কোনো মানুষ যখন সুস্থ থাকে মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, তখন খুশি হয়, খুশি হয় না? হয় না। এই খুশি হওয়ার বহিঃপ্রকাশ যদি ঘটে শুক্রানা স্বরূপে, শুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ আমি মানসিক দিক থেকে কোনো টেনশনে ভুগি না, অনেকে ভুগছে, আলহামদুলিল্লাহ আমি আর্থিক দিক থেকে চলার মতো আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ পারিবারিক দিক থেকে সুখী, আলহামদুলিল্লাহ আমি সামাজিক দিক থেকে সুখী, আলহামদুলিল্লাহ আমি আমার আমলে সুখী। তো আল্লাহ পাকে যদি শুক্রিয়া জ্ঞাপন করেন আপনি খুশি হয়ে, তাহলে এটা তো আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় যেটা পছন্দ করেন না যে খুশি হওয়া, সেটা হচ্ছে অহংকারের খুশি, যার নিন্দা আল্লাহ পাকে এআ করেছেন। অনেক সময় মানুষ খুশি হয় নিয়ামত পেয়ে, দুনিয়ার ধন দৌলত সুস্থতা আর নেতৃত্ব ইত্যাদি পেয়ে খুশি হয়, তখন অহংকারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ শুক্রিয়া না, আমার বিদ্যাপতি দিয়ে ফারাওনের মতো চরিত্র, ফেরাউনের মতো চরিত্র, হ্যাঁ আল্লাহ পাক এটাকে ঘৃণা করেন, এটা হচ্ছে অহংকারী। আল্লাহ পাক দুনিয়া তো লাঞ্ছিত করেন আর পর পর লাঞ্ছিত করেন, তাই আল্লাহ বলছেন যে আমি যখন মানুষকে আমার অনুগ্রহ আসাদন করাই, পারে হবে না, তাকে উৎফুল্ল হয়, এ উৎফুল্ল হয় খারাপ খুশি, যাতে শুক্রিয়া নেই আল্লাহ শুক্রিয়া নেই, সেটা আমার, সেটা হচ্ছে অহংকার। ওয়াইন্দু সিহম সৈয়া তুম বেমা কাদ্দমা তাই দিহিম, আর তাদের হাতের অগ্রিম কাজের জন্য, তাদের হাত যে অগ্রিম করে পাঠিয়েছে, অর্থাৎ তাদের কৃতকর্মের কারণে, পাপের কারণে যদি তাদেরকে স্পর্শ করে কোনো বিপদ, কোনো খারাপ কিছু, সেই আদ মানে খারাপ কিছু, বিপদ আপদ বালা মুসিবত আসলো, দুর্ঘটনা হইল, বিভিন্ন রকমের সমস্যা হইল, পারিবারিক সমস্যা হইল, এইরকম বিভিন্ন কষ্ট যদি হয়, ফাইনালি ইনসান আর কাফুর, তো মানুষের স্বভাব হচ্ছে না শুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কাফুর এখানে কাফুর মানে কুফরানোর নেয় বা অকৃতজ্ঞ হওয়ার হচ্ছে। কুফরি দুই রকমের, একটা হচ্ছে কুফরি আল্লাহকে অস্বীকার করা, অথবা পরকাল অস্বীকার করা, আল্লাহর দিনের স্পষ্ট কোন বিধান অস্বীকার করা, তাতে মানুষ কাফের হয়ে যায়। আর আরেকটা কুফরি হচ্ছে কুফরানোর নেয়মা, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহর গুণ না গিয়ে, আল্লাহর শুক্রিয়া আদায় না করে, নিজে মনে করা যে আমার বিদ্যাপতি দিয়ে হয়েছে, না শুক্রি করা, অথবা আল্লাহর নিয়ামত দিয়ে গুনার কাজ করা, পয়সা হয়েছে গুনাহ করা শুরু করেছে, পয়সা হয়েছে এমন ব্যস্ত হয়ে গেছে নামাজ পড়ার সময় হয়নি, অনেকে আছে সময় পাচ্ছি না, গাড়ি চালায়, গাড়ি চাকা ঘুরতে থাকলেই তো পয়সা আসে, সময় পাচ্ছি না নামাজ পড়া, এলম শিখা সময় পাচ্ছি না, এটা হচ্ছে নিয়ামতের কুফরি করা, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া, তার সাথে যদি এমন কোন কাজ থাকে যেটা কুফরি, তাহলে বড় কুফরি। অনেক সময় নিয়ামতের কুফরি করা অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া বড় কুফরি পর্যন্ত পৌঁছায়, যেমন এমন অকৃতজ্ঞ যে আপনি পাঁচ অব্দে নামাজ পড়েন না, তাহলে কুফরি করলেন, বড় কুফরি করলেন, নিয়ামতের কুফরির সাথে আপনি ইমানের সাথে কুফরি করলেন। এইরকমই আল্লাহ পাক আপনাকে ছেলে মেয়ে দিলেন আর আপনি বলছেন আমার বাপির বাবার দান, তাহলে নিয়ামতের নাশুকরির সাথে, অকৃতজ্ঞ হওয়ার সাথে আল্লাহর সাথে কুফরি করলেন, কুফরি হয়ে গেলেন। আল্লাহ পাক তারপরে সাথে লিল্লাহ মুলকুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিনে সার্বিক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, বাদশাহী রাজত্ব আল্লাহর জন্য, এক লোক মায়াশা, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক এবং তিনি সর্বশক্তিমান, যা ইচ্ছা তিনি করেন, তার ইচ্ছাই তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। যেমন দুনিয়াতে যে কোনো ক্ষমতাশালী মানুষের ইচ্ছাই বাধা সৃষ্টি হয়, ইচ্ছা করে কিন্তু করে উঠতে পারে না, এটা হয় যে কোনো মানুষ হোক না কেন। কিন্তু আল্লাহ প্রকাশ করছেন যে আল্লাহ আসমান জমিনের সবকিছুর মালিক, সুতরাং এক লোক মায়াশা যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সৃষ্টি করতে চাইছেন, আর কেউ বাধা দেবে যে এটা হইতে দেবো না, এটা হবে না, অসম্ভব কথা। আল্লাহ সুনামি দিতে চাইলেন, গণতান্ত্রিক সভ্যতার শক্তি টের পেল না, ক্ষমতা পেল না যে সেটাকে সামলায়, হইতে দেবো না, বন্যা পরিস্থিতির মোকাবেলা করব, জল তুফানের মোকাবেলা করব, এসব কথা কুফরি করা যা বাদেশে পত্র পত্রিকা লিখা হয়। এত লোক মায়াশা, আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেন, জল তুফানও সৃষ্টি করেন, বন্যাও সৃষ্টি করেন, দুর্ভিক্ষ আমার সৃষ্টি করেন, আল্লাহ যদি কোনো কিছু করতে চান তাহলে কোন শক্তি বাধা দিতে পারে না, আর যদি কোনো কিছু না হয় তার মানে আল্লাহ সেটা করতে চাননি, এখানে শান্ত করেছে তাই শান্ত হয়েছে, না হলে শান্ত হইত না। ইহা বলে মাই আশা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছা মতো যা কিছুই ইচ্ছা করেন তাই করেন, তার একটি দিক হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, কাউকে উভয় রকমের, কাউকে আবার কিছুই দেন না, তাই আল্লাহ উল্লেখ করছেন ইহা বলে মাই আশা এ না মানে হচ্ছে দান করা, হেবা, হেবা মানে দান করা, হেবা বিল আমাদের দেশে এটা আইন কানুনে আছে, হেবা মানে দান করা, হেবা মানে দান করা, এখান থেকে দোয়া দেন রব্বানা হাবুলানা মিনাল দোয়া দেন, আল্লাহ হাবুলানা আমাদেরকে দান করুন, আমাদের সেটা ওয়াহাবা থেকে হাবুলান, হাব মানে দান করুন, লানা আমাদেরকে, মিনাল দোয়া দেন না আমাদের স্ত্রী বা আমাদের স্বামী, মহিলা তো বলে আমাদের স্বামী, আমাদের ছেলে মেয়ে পুরোনা তাই এমন যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। আল্লাহ বলছেন ইহা বলে মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ দান করেন, এ নাসা মেয়ে সন্তান, আল্লাহ মেয়ে দিয়ে শুরু করেছেন, আল্লাহ কি দিয়ে শুরু করেছেন, মেয়ে সন্তান দিয়ে শুরু করেছেন, তার মানে ছেলের চাইতে মেয়ে সন্তানের বেশি বরকত আছে নিঃসন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যারা মেয়ে যাদের ঘরে আসলো আর মেয়েদের ভালো আদব কায়দা শিখালো, নামাজি মেয়ে তৈরি করলো, পর্দাদাসীর মেয়ে তৈরি করলো, বেনামাজি মেয়ে তৈরি করলো না, কলেজে পড়েছে পয়গাম বেনামাজি মেয়ে তৈরি করলো, কলেজে পড়েছে সব শিক্ষা দিল আর দেখায় আমি পর্দা করে প্রেম করে ওখান থেকে কেমন, হ্যাঁ বাবা তোমার অবস্থা তুমি করে না, ওখান থেকে এই জন্য তো কলেজে পাঠিয়েছি, তাই না। আজকাল অনেক অভিভাবক চাই যে মেয়ে ওই দিক থেকে কোনো কিছু করে নি, সুযোগ সুবিধা দেয় বাড়িতে পর্দা, এই জন্য সুবিধা দেয় কোন ছেলে আসুক আর আমার মেয়ের সাথে একটু এখন সর্ব করুক, আমার ক্ষতি করুক আর ওখান থেকে যাক, তাহলে পর্যন্ত না যৌতুক লাগবে না, এটা একটা কারণ আছে, যৌতুক কিন্তু বিরা যৌতুকই হয়ে যাবে। এইরকম চরিত্রে কিছু অভিভাবক আছে, বাপ মা আছে, মা জানছে তারপর সুযোগ দেয়, বাবা জানছে তারপর সুযোগ দেয়, বহু পরিবার আছে মুসলিম সমাজের। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করেন, মেয়ে দিয়ে আল্লাহ শুরু করেছেন, ওয়াহ বলে মাইয়া সাউ দুখুর, আল্লাহ যাকে ইচ্ছা আবার ছেলে সন্তান দান করেন, আর ইউজব বই যখন দুঃখান ওয়া এনাসা আবার কাউকে জোড়া জোড়া দেন, ইউজব উজব বোঝা ইউজব বোঝা মানে জোড়া জোড়া, ছেলেও দেন মেয়েও দেন, আল্লাহ পাক আবার কাউকে দান করেন দুঃখরানা ওয়া এনাসা, ছেলে সন্তান এবং মেয়ে সন্তান, কিছু মেয়ে দিয়েছেন আল্লাহ ছেলে দিয়েছেন, এরকম আল্লাহ করেছেন। আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান করেন, আকিমানা বন্ধা বাঁধা করেন, আল্লাহ ঠাকুর যাকে ইচ্ছেন, এটা আলিমন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সবকিছুই জানেন আর কাদির সবকিছুর উপর সক্ষম ক্ষমতা করেন আলিম। আল্লাহকে এখানে এই দুটি গুণ কেন, আল্লাহকে ৯৯টি নামের দুটি নাম কেন এখানে উল্লেখ করেন, আলিমুল কাদির এতে রহস্য আছে, আল্লাহ জানেন যে আপনার জন্য মেয়ে কল্যাণকর না ছেলে কল্যাণকর, আপনি আশা করছেন ছেলে সন্তানের, কিন্তু আপনার ছেলে হয়তো চোর ডাকাত তৈরি হতো, আপনার মেয়ে গুলো ভালো আদব কায়দা শিখিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন, স্বামীর কাছে পাঠিয়ে দিলেন, মায়ের পাঠানো হয়েছে গেলেন, কমপক্ষে সমাজ বলবে না যে অমুকের ছেলে ডাকাত, অমুকের ছেলে চোর, অমুকের ছেলে লম্পট বুঝছে, আল্লাহ জানেন, আপনি জানেন না, আলিম এই জন্য আলিম বলা আছে, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ কাউকে আমাদের ছেলে দিয়েছেন মেয়ে দেননি, তারও কিন্তু কথা আল্লাহ জানেন, বহু কিন্তু থাকতে পারে, যেটা আমার আর আপনার কথা কাল কাল্পনিক কথা, কিন্তু আল্লাহ ফকরুল আলমিনের কাজে হেকমত আছে এবং আল্লাহ সবকিছু জানে। আল্লাহ ফকরম কাউকে দুই রকমই দিয়েছেন, আল্লাহ সব কিছুই দেননি, তাতে হেকমত আছে। আপনাকে যদি ছেলে দিতেন তবুও হয়তো খারাপ হইত, মেয়ে দিলেও হয়তো খারাপ হইত, আল্লাহ তো কিছুই দেননি, শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, হেকমত আছে, এতে আল্লাহ হেকমত আছে। হতে পারে অনেক সময় ছেলে মেয়ে আপনার গুমরাহির কারণ, আপনার হারাম খাওয়ার কারণ, আপনার মানে এত দুর্বল যে দুটো ছেলে মেয়ে হইলে এদেরকে পড়ানোর জন্য হারাম খাওয়া শুরু করতেন, হারাম ব্যবসা শুরু করতেন, কিন্তু স্বামী স্ত্রী দুটো পেট আছে চিন্তা করছেন, আর কি চিন্তা করো, মরে গেলে তো শেষ, সুতরাং যা বেতন আছে তাই, হ্যাঁ এতেই খেয়াল, আর হারাম করলেন নয় কিন্তু আপনার করলেন না, আপনার ইমানের করবেন, আপনার আগ্রাদের করলেন, তখন যে ছেলে মেয়ের বোঝা হইলে তখন হারাম ব্যবসা শুরু করে হারাম উপার্জন শুরু করে দিয়ে জানাবে চলে যেতেন, আপনি আপনার ছেলে মেয়েদের বোঝা আপনাকে রাস্তা ফেলে দিতেন আরাম খাওয়াইয়ে, তাদের জন্য হারাম বৃদ্ধি রোজগার করে আপনার নিজেরও জানেন। খেজের আলী সালামের যে ঘটনা, আর ওই ছেলে যে ছেলেকে একটা নাবালক ছেলেকে হত্যা করে দিলেন, তাতে এই তো হেকমত না ছিল যে ওই ছেলে বড় হইলে বাপ মা ধারণি তাদেরকে গোলা করে দিল। আল্লাহ পাকের বলতে আলিমুন কাদির, আর আল্লাহ পাকের বলে কাদির, এই জন্য মানুষ আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর প্রসব, আল্লাহ আপনাকে 50 বছর দেননি, তারপরে আমরা কিছু করেন, জাকারিয়া আলী সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলী সালামকে দিয়েছেন, আপনার সামনে আদর্শ মজুদ আছে, দ্বিতীয়বার আল্লাহ এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারীর মিলন, এছাড়াও আল্লাহ দিতে পারেন, তবে আল্লাহ দেবেন না, দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ এরকম সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন, পুরুষও ছিল নারীও ছিল না, হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন পুরুষ ছিল কিন্তু নারী ছিল, আল্লাহ তাও দেখিয়ে দিয়েছেন, আর যখন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ করেন তখন দেখিয়ে দিয়েছেন যে স্ত্রী ছিল হ্যাঁ নারী ছিল কিন্তু পুরুষ ছিল না, বাবা ছিল না, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তারপরে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলন হবে, তারপরে হালাল সন্তান বৈধ সন্তান হবে, আর যদি স্বামী স্ত্রীর মিলন না হয়ে যদি অবৈধ মিলন হয় তাহলে যার ওই সন্তান হল ছিল পশুর মতো জীবনযাপন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজাম তার নীতিমালা তৈরি করে দিয়েছেন। তারপরে মহান আল্লাহ ওহির কথা উল্লেখ করেছেন, ওমা কানা লিবাশারিন আন ইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা, এখানে ওয়াহির তিনটি প্রকরণ কথা উল্লেখ করেছেন এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সহিহ বুখারী শুরু হয়েছে কিসে চ্যাপ্টার দিয়ে, ওহির চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে, ওহি দিয়ে শুরু হয়েছে, কোন কোন ইমামগণ ইমান দিয়ে শুরু করেছেন, কোন কোন ইমামগণ তাহারা উযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন, প্রত্যেকের শুরু করার পিছনে রহস্য আছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে শুরু করেছে তার সেটা বেশি সূক্ষ্ম, যারা পবিত্রতা দিয়ে শুরু করেছেন তারা বলতে চেয়েছেন যে সমস্ত ইবাদত বন্দেগীর আগে পবিত্রতা লাগবে, নামাজের আগে পবিত্রতা লাগবে, সুতরাং তোমাকে পবিত্রতা তাহার গুজু শিখাইলাম গোসল শিখাইলাম, যেমন আবু দাউদ নাসাই তিরমিজি ইত্যাদি এগুলিতে আছে, আর ইবনে মাজাহ, আর বাকি কিছু কিতাব আছে যেগুলো ইমান দিয়ে শুরু করে, যেমন সহিহ মুসলিম, সহিহ মুসলিমে কিতাব ইমান দিয়ে শুরু করা হয়েছে, ইমান দিয়ে শুরু করে তিনি বুঝাতে চেয়েছেন যে প্রথম শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পবিত্রতা লাগে, অন্তরের পবিত্রতা লাগে, আর অন্তরের পবিত্রতা হয় ইমান দিয়ে, সুতরাং আমি ইমান দিয়ে শুরু করলাম তারপরে শরীরের পবিত্রতা, তা ইমাম বুখারী রহমাতুল্লাহ আরো সূক্ষ্ম তিনি চিন্তা করলেন, এক শ্রেণী বিদাতির আমাদের দেশের বলে ইমাম বুখারী ফকির ছিলেন, আর আমাদের ইমামরা ফকির ছিলেন, সুতরাং ইমামের তকলিফ করতে হবে, ইমাম বুখারী তার গিয়ে ফকির বলে, যদি ফকির মানে তিনি পণ্ডিত ছিলেন না, আর তার ফিকহের জ্ঞান ছিল না, তাহলে এত সূক্ষ্ম কথা কি করে চিন্তা করলেন যে শরীরের পবিত্রতা অন্তরের পবিত্রতা এসবের উৎস হচ্ছে ওয়াহী, ওয়াহী, সুতরাং আগে ওয়াহী জানতে হবে, যে শরীরের পবিত্রতা কোত্থেকে নিতে হবে, খেয়াল খুশি হবে না, ওয়াহী থেকে নিতে হবে, অন্তরের পবিত্রতা ইমান কোত্থেকে নিতে হবে, ওয়াহী থেকে নিতে হবে, সুতরাং আমি ওয়াহী দিয়ে আমার কিতাব শুরু করলাম, কিতাব ওয়াহী, তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে ওয়াহীর অধ্যায় শুরু করেছেন তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত রয়েছে, তাতে বেশ কিছু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী আসার যে তরিকা ছিল সেগুলি উল্লেখ করা হয়েছে, সেই হাদিসগুলি পড়ে নিতে পারেন, সেই বুখারীতে আল্লাহ পাক এখানে তিনটি তরিকার কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক এই আয়াত নাযিল এই জন্য করেছেন যে কাফেরেরা চ্যালেঞ্জ করে বলেছিল যে আল্লাহ যদি সত্যি মোহাম্মদ সাল্লামকে নবী করে পাঠান তাহলে আল্লাহ আমাদের সাথে একবার কথা বলে নিতে পারেন। কত বিয়াদবির কথা, যেমন আজকাল নেতারা আছে না, এলাকার নেতা, অঞ্চলের নেতা, আর এটা যদি সরকারের আদেশ হয় তাহলে সরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, আমাদের সাথে কথা বলতে পারে না। হ্যাঁ, একেবারে এরকমই কথা, আল্লাহ আমাদের সাথে কথা বলে দেন। অষ্টম পারা যে বলছেন ত্রিশ পারা কোরআনে কারিমে, তার প্রথম আয়াত লাউলা, তার কাফেররা বলছে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা কেন বলেন না, তোমার মাধ্যমে শুধু আমাদেরকে দাঁড়িয়ে ঈমান আনতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, শিরিক ছাড়তে হবে, এই দেব দেবী ছাড়তে হবে, এটা তোমার মাধ্যমে কেন আল্লাহ এখন আমাদের সাথে সরাসরি কথা বলে নিচ্ছে, লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা কেন, আল্লাহ তা দিন আয় অথবা কোন নিদর্শন স্পষ্ট কিছু পাঠিয়ে দেন ওপর থেকে আকাশ থেকে নেমে আসবো আমাদের চোখের সামনে আর দেখবো দেখে বিশ্বাস করি না। তোমার কাছে ওই আসছে না আসছে, তুমি আল্লাহর পক্ষ থেকে বলছো না মন গড়া বলছো, এটা আমরা কি করে বিশ্বাস করবো, কাফের এই কথাই বলেছিল। আল্লাহ তার জবাবে এই আয়াত নাযিল করলেন, ওমা কানা লিবাশারিন, কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহ বলছে কোন মানুষের পক্ষে সম্ভব নয়, সুবহানাল্লাহ, এমনকি নবী রাসূল গণের পক্ষেও সম্ভব না, লিবাশার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আইন ইউকাল্লিমাহুল্লাহ, যে আল্লাহ পাক সরাসরি কথা বলবেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলবে আল্লাহ সামনে হাজির, এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয়, ইল্লা ওয়াহিয়ান, তবে একই তালিকা হচ্ছে মানুষের সাথে অর্থাৎ নবী রাসূলের সাথে কথা বলার ওহি যোগে, ইল্লা ওয়াহিয়ান, ওহির মাধ্যমে, আওমি ওয়ানাই হেজা, ওহি করেছেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওহি করেছেন, ওহি করার ওহি এই ওহির মাধ্যমে হচ্ছে যে আল্লাহ পাক জিব্রাইল পাঠালেন না, স্বপ্ন যোগে আল্লাহ পাক সরাসরি কোন নবীকে জানিয়ে দিলেন, অথবা অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা সৃষ্টি করে দিলেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ওহী প্রত্যাদেশ, এ হচ্ছে ওহীবাক্য। আর আরেকটা ওহী হচ্ছে যে জিব্রাইল মারফত, সেটা পরে আছে, আওমি ওয়ারাইহেজা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা বা আল্লাহর বিধান জানা, সেটা আওমি ওয়ারাইহেজা, পর্দার আড়াল কি, পর্দার আড়াল কি, আল্লাহ কথা বলতে পারে সরাসরি সামনে, কোন বান্দা আল্লাহ পাকের সামনে হাজির হবে আর আল্লাহ কথা বলবে না, আজকে বেঁচে থাকতে পারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, অসম্ভব কথা কোন মানুষের কথা বলে, তাই না, কিন্তু পর্দার আড়াল কি, যেমন মুসা আলী সালামের সাথে আল্লাহ পাকের বলে কথা বলেছেন, কিন্তু আমি আল্লাহ বলছি তোমার জুতা পরিন না কাবিলওয়াদের মুকদ্দাসে তোয়া ওয়া আনাফতার দোকান মাইবা, তোমাকে আমি চয়ন করেছি, বাছাই করেছি, নবী করে ইত্যাদি, আল্লাহ পাকের কথা বলেছেন, কিন্তু ওহী তৃতীয় আল্লাহ পাকের কথা বলার উপায় মানুষের সাথে হচ্ছে যে কোন দূত প্রেরণ করে আল্লাহ, অর্থাৎ ফেরেশতা দূত মালাইকাদের মতো থেকে, মালাইকার মতো থেকে দূত প্রেরণ করে, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে যিনি অধিবাহক তাকে প্রেরণ করে, অথবা আল্লাহ অন্য কোন ফেরেশতা আল্লাহ পাঠাতে পারেন ইচ্ছা করলে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের উপরে এই দায়িত্ব ন্যস্ত ছিল, সুতরাং আল্লাহ তার ইচ্ছা মোতাবেক তার অনুমতি ক্রমে ওহি করে থাকেন, মা আশা যা আল্লাহ পাক চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পদ্ধতি ওহির বা মানুষকে আল্লাহ জ্ঞান দেওয়ার বর্ণনা করে দেখেন, ইন্নাহু আলিয়ুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সুমহান, আল্লাহর সাথে সরাসরি কথা বলা সম্ভব নয়, কেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উচ্চ আলী সুমহান, সুতরাং আল্লাহর সাথে মানুষের কথা বলা সম্ভব নয়, হাকিম, এবং এতে আল্লাহ পাকের হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তিনি প্রজ্ঞা নন, আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন কোরআনে কারীমের কথা, ওয়াকাযালিকা আওহায়না ইলাইহি, এইভাবে যেমন আমার অধিকার তরিকা পদ্ধতি ঠিক এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিকট আমি ওহী করেছি, রুহাম মিন আমেনা, আমার আদেশ সের সাথে রূহ মানে কোরআন করিম, এই রূহ বলা হয়েছে কোরআন করিম, অধিকাংশ তার সিরকার পর এই রূহ মানে কোরআন করিম বলেছেন, আর এটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে ঠিক, যে আল্লাহ পাক ওহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রূহ আমিন আমরেনা, অর্থাৎ আমার আদেশ নিয়ে কোরআনে কারীম ওহী করেছি। কোরআনে কারীমকে আল্লাহ রূহ কেন বললেন? কোরআনে কারীমকে আল্লাহ নূর বলেছেন, যেমন আলো দিয়ে রাস্তা পাওয়া যায় ঠিক তেমনি কোরআন দিয়ে অসংখ্য মানুষ সঠিক রাস্তা পেয়েছে, জান্নাতের রাস্তা পেয়েছে। কোরআনকে আল্লাহ রূহ কেন বললেন? এই জন্য বললেন, যেমন রূহ দিয়ে শরীর কি হয়, প্রাণ পায়, জীবিত হয়, না হলে শরীর মোটা শরীর নড়াচড়া করতো না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টি করার পরে, মানে তৈরি করার পরে, বডিটা তৈরি করার পরে যখন ফেলে রেখেছিলেন, কতদিন ধরে পড়ে আছে একটা বডি, পড়ে আছে মাটির তৈরি একটা বডি, পড়ে আছে মাথা থেকে পা পর্যন্ত, কোন নড়াচড়া নেই। যেমনই তাদের রূহ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন উঠে বসলেন, তাই না? সেই ওখানে হাদিস রয়েছে, উঠে বসলেন। তো রূহ দিয়ে যেমন শরীর জীবিত হয় ঠিক তেমনি কোরআনে কারীম দিয়ে মানুষের হৃদয় জীবিত হয়, অলুক জীবিত হয়। কোরআনে কারীম যদি না জানা হইত তো এই মোর্দা দিলগুলো কখনো জীবিত হইত না। এই মোর্দা দিলগুলিতে শয়তানের বাসা থাকত, শিরক কুফরি জমে থাকত, পাপের কামনা বাসনা থাকত, পাপ অন্যায় করা ছাড়া আর দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষের উপকার করা, এটা আমরা বুঝতাম না। মানুষের উপকার করে যে আমরা যে শান্তি পাই, এটা হচ্ছে মানুষের চরিত্র। এটা কখনো শিখতে পারতাম না যদি কোরআনে কারীম এই রূপ না জানা হইত। এর মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহ পাক প্রাণ দান করেছেন, হায়াত দান করেছেন। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ রূহ করেছেন। মা কুনতা তাদের ইমান কিতাব ওয়ালা ইমান, হে নবী তুমি জানতে না। মান কিতাব, কিতাব বা কি জিনিস, ওয়ালা ইমান আর ইমান বা কি বস্তু, কিছু জানতে না তুমি। এই কোরআনের ওহির আগে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি আসলো ইব্রাহিম রব্বে কল্লাদি খা, আর শুরু হলো ওহির সিলসিলা, তার আগে পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব কোরআনই বা কি জিনিস, আর ইমান বাকি জিনিস, ইসলাম বাকি জিনিস তার জানতেন না। এটা কোরআন বলছে, জানতেন না। মা কোন দাদা দি, হে নবী তুমি জানতেন না। মাল কিতাব, কিতাব বাকি, ওয়ালা ইমান, ইমান বাকি, ওয়ালা কি আল্লাহ নূর, তবে আমি এই কোরআনকে নূর বানিয়েছি, যা আল্লাহ বানিয়ে কোরআনকে হুক, আমি এই কোরআনকে আলো বানিয়েছি, নাহদি বেরি মান্না শাহ, যাকে ইচ্ছা আমি হেদায়ত করে থাকি, রাস্তা দেখে থাকি, মিনে এবাদেন আমার বান্দাদের মতো থেকে। وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ, হে নবী নিশ্চয় তুমি মানুষকে সহজ সরল সঠিক পথের দিকে দিক নির্দেশনা দিয়ে থাকো, হেদায়ত করে থাকো। আল্লাহ এখানে প্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন, কিসের সার্টিফিকেট, যে তুমি যে রাস্তা দেখাচ্ছ সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। إِنَّكَ إِنَّكَ تَعْبُد, তারপরে লা লাম তাগিব ইন্নাকা, তারপরে এটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া ফেলিয়ার চাইতে বেশি তাগিদ রয়েছে, ওলামারা বলেছেন। গ্রামারের দিক থেকে তিনবার করে আল্লাহ অকাট্য করেছেন যে ইন্নাকা, হে নবী নিশ্চয়ই তুমি অবশ্যই রাস্তা দেখাচ্ছ, এলা সিরাতি মুস্তাকিম, সহজ সরল পথে। নবী সাল্লাম যে রাস্তা দেখেছেন সেটা হচ্ছে সঠিক পথ, এছাড়া কোনো সঠিক পথ নেই। সুতরাং কেউ যেন না মনে করে যে ঢাকা আসার জন্য, রিয়াদ যাওয়ার জন্য, রিয়াদ যাওয়ার জন্য এই রিয়াদ রোড দিয়েও যেতে পারি, আবার আল হাসা হয়েও যেতে পারি, আবার মদিনা রাস্তা কাসিম হয়েও আসতে পারি, আবার বাইক হয়েও আসতে পারি, আবার আল খারাজ হয়েও ঢুকতে পারি, আমি আবার এই দিক দিয়েও ঢুকতে পারি, আর এছাড়াও ছোটখাটো কোনো রাস্তা আছে। এইরকম আমাদের দেশের নাস্তিকরা, সেকুলাররা, বেদিনরা আর বিদাতিরা পর্যন্ত, বিদাতিরা বলে যে আল্লাহকে পাওয়ার বিভিন্ন তরিকা আছে, এটা দিয়েও আসা যাবে, ওইটা দিয়েও আসা যাবে, এটা দিয়েও আসা যাবে, ওইটা দিয়েও আসা যাবে, এত রাস্তা নেই, আল্লাহর রাস্তা একটি রাস্তা। নাস্তিকরা বা বেদিনরা সেকুলাররা বলে এই জন্য যে তাদের দেশে ধর্ম সবগুলি সমান, সুতরাং মুসলমান হয়ে নামাজ পড়েও জান্নাত পাবে, আর ইহুদি থাকলেও জান্নাত পাবে, আর খ্রিস্টান থাকলেও জান্নাত পাবে, আর হিন্দু থাকলেও জান্নাত পাবে, হ্যাঁ, আর যদি নাস্তিক থাকো আর জনসেবা করো তবুও জান্নাত পাবে। এটা হচ্ছে নাস্তিকদের কথা, সেকুলারদের কথা। আর যারা বিদাতি তাদের কথা হলো যে সবগুলি তরিকা ঠিক আছে, কাদরিয়াও ঠিক আছে, চিশতিয়া তরিকা ঠিক আছে, আর মজাদিদের তরিকাও ঠিক আছে, আর এই সমস্ত সব তরিকা ঠিক আছে, সবগুলি পৌঁছাবে জান্নাতে, সবগুলি গুমরাহির কথা। যেমন সেকুলারদের কথা গোপ্রাহি কথা, নাস্তিকদের কথা গোপ্রাহি কথা, ঠিক তেমনি এই বিদাতিদের যে ধর্মীয় ব্যাখ্যা সেটাও গোপ্রাহি কথা। একমাত্র একটি রাস্তা, যে রাস্তা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা নিতে হবে। নবীন কবি সালামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করতাম, এটা হচ্ছে সঠিক ইসলাম। তারপরে সেই ইসলামের উপর যে মরিচ মশলা দিয়ে রং চালানো হয়েছে আর ঝাল করা হয়েছে আর লবণ বানানো হয়েছে, ওগুলো নবীনা। যেমন কিছু ফুড বাজারে পাওয়া যায় রেডিমেড পাওয়া যায় না, রেডিমেডও পাওয়া যেতে পারে। তার মধ্যে একটা থাল খাবার নাম বলেন, যেমন তুমা, তুমা পাওয়া যায় এখানে মাছ ওড়া করা হবে, মাছের কিমা, মাছের কিমা তো রেডিমেড কিন্তু এমনি খাওয়া যেতে পারে। কিন্তু আমাদের বাঙালির কি করে আর হিন্দির ইন্ডিয়ানরা কি করে, ওদের কিছু মরিচ বেশি করে দিয়ে মশলা দিয়ে ঝাল করে আর বেশি করে লবণ দিয়ে হাওয়া আর এমন মজাদার করে। এইরকম বিদ্যার্থীরা ইসলামকে করেছে তাদের ঝাল মরিচ লবণ মশলা কারি পাউডার হলুদ খিল অবস্থা খারাপ হয়ে গেছে। এখন কোনটা সঠিক ইসলাম চোদ্দশো বছর আগে আর কোনগুলো বিদ্যার্থী গান বুঝাই মুসলিম জনসাধারণের জন্য, এই হয়ে গেছে আমাদের ইসলামের অবস্থা। বরং এগুলি কি ইসলাম মনে করা হচ্ছে এইসব বাতিল তৈরি। আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সহজ সরল পথ দেখাও, এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল পথ দেখান এই আয়াত বলা হয়েছে। আবার অন্য আয়াতে বলা হয়েছে ইনশাআল্লাহ তাহদি মান আহবাব, হে নবী যাকে তুমি ভালোবাসো তুমি হেদায়ত করতে পারবে না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত করে। আবু তালেব যখন হেদায়ত করল না নবীর চাচা, অত্যন্ত প্রিয়জন ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধাবাদ ব্যক্তি, এত প্রিয় মানুষ, আর এত কিছু ইসলামের সাহায্য করেছে, নবীর সাহায্য সহযোগিতা করেছে, তারপরে ইসলাম তৌফিক হল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপে দুঃখে অনেকটাই ভেঙে পড়লেন। সেই বছরটি ছিল শোকের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এক তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল, আপনজন প্রিয়তম স্ত্রী যার সাপোর্ট সহযোগিতা ছিল, আর আরেক সাপোর্ট ছিল চাচা, তারও ইন্তেকাল একই বছরই। ওই বছরটিকে ইতিহাসের পাতায় সিরাতুন নবীর পাতায় বলা হচ্ছে আমুল হুজুন, মানে শোকের বছর, শোকের বছর। আল্লাহ পাক তখন সান্ত্বনা দিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী তুমি যাকে ভালোবাসো যে তোমার প্রিয়জন তাকে তুমি হেদায়ত করতে পারো না। ওই আয়াতে তো আল্লাহ পাক বলছেন হেদায়ত করতে পারো না, আবার এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি, হে নবী নিশ্চয়ই তুমি হেদায়ত করো মানুষকে সিরাতে মুস্তাকিমের উদ্দেশ্যে। দুই আয়াতে দ্বন্দ্ব নাই, বাজিক তো দ্বন্দ্ব মনে হচ্ছে, দ্বন্দ্ব না? হ্যাঁ, উত্তর কি দিবেন, কি উত্তর দিতে পারবেন? নবী করিম হেদায়তের দুটি অর্থ হয়, হেদায়ত মানে হেদায়তের বাংলা অর্থ হচ্ছে রাস্তা দেখানো, সহজ ভাষায় তার দিক নির্দেশনা দেওয়া, রাস্তা দেখানো। রাস্তা দেখানো দুই রকম, রাস্তা দেখানো দুই রকম, একটা হচ্ছে এখানে বসে বসে রাস্তা দেখিয়ে দাও, আর একটা হচ্ছে হাতটা ধরে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দাও। আরবি ভাষা, এটা বাংলা ভাষা বলে আরবি ভাষায়, একটা হচ্ছে তৌফিক আর একটা হচ্ছে এর সাদ দালালা, দালালা করলে মানে বাতলিয়ে দেওয়া, আর আরেকটা হচ্ছে তৌফিক মানে একবারে তৌফিক দিয়ে পৌঁছে দেওয়া। যেমন উদাহরণ, একটা লোক এখানে এসে জিজ্ঞেস করছে যে ভাই আমি খোবার যাব, রিয়াল থেকে এসেছি। তখন আমি তো খোবার যাব না, আমি বললাম যে এখান থেকে বেরিয়ে যান, এই রাস্তাতে যাবে, ওই রাস্তা যাবে, ওইটা রাস্তা দিয়ে এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে দেবেন, সামনে দেখবেন, তারপর আর কোনো ইশারা পাবেন না, ডাইরেক্ট হাইওয়ে পাবেন, এখান দিয়ে একবারে হাইওয়ে চোখ বন্ধ করে চলে যাবে। এখানে বসে বসে দেখালাম না, দেখালাম না তা রাস্তা দেখালাম, গন্তব্যস্থানে পৌঁছাইলাম না। হতে পারে রাস্তা গিয়ে আবার ভুল করে, আমার অবশ্যই এরকম ভুল করি, কত লোককে জিজ্ঞেস করতে আবার গিয়ে কোন দিক থেকে কোন দিকে চলে গেছি, তাই না? গোমরা হওয়ার মানে রাস্তা হারিয়ে দেওয়ার আশঙ্কা আছে। আর একজন ভাই আছেন আমাদের সেলিম ভাই আছেন, মাসাল্লাহ, আমি তো খবর একটু পরে খবর দেবো, তা না? তারপরে গাড়িতে উঠালেন তাকে, আর বা ওর কাছে গাড়ি থাকবেন, পিছনে পিছনে ফটো করে আসো, আসেন আমার সাথে সাথে আসো, নিয়ে গিয়ে একবার খবর, এই খবর রাস্তা তো দুটোই দেখাবে, কিন্তু একটা হচ্ছে এখানে বসে বসে দেখা, একটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দাও। গন্তব্যস্থানে পৌঁছে দেওয়াকে তৌফিক বলা হয়। তৌফিক দেওয়া কার কাজ? আল্লাহ পাকের কাজ। নবীন কার তৌফিক দেওয়া নাই? নবীন যদি তৌফিক দেওয়ার ক্ষমতা হইত তাহলে আপন যাতে আবু তালেবকে, আবুল হাবকে কখন কাকের অবস্থায় ছেড়ে দিতেন? হ্যাঁ, তবে নবীন রাস্তা দেখিয়েছেন, রাস্তা দেখানোর মধ্যে কোন রকমের ত্রুটি করেনি, কোন রকমের ঘাটতি রাখেন, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছা কাছে আল্লাহ নিজের জন্য খাস রেখেছে, এটা আমি কোনো বান্দা খেতে পারো, কোনো নবীর রসূলের, এটা আমার কাছে অন্তর ফিরিয়ে দেওয়া আর গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, জান্নাতে পৌঁছে দেওয়া, জান্নাতে রাতে পৌঁছে দেওয়া, এটা আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাসকে তৌফিক দিয়েছেন, হামজাকে তৌফিক দিয়েছেন, কথা বলতে বলেছি, আবুল হাবকে তৌফিক দেননি, শুধু করেছে। আল্লাহ ফাকরুল আলামিনের কাজ হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, তৌফিক দেওয়া, আর মানুষের কাজ নবীর কাজ হচ্ছে কোরআনের কাজ, ওই রকম কোরআন রাস্তা দেখাবে কিন্তু কোরআন গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন রাস্তা দেখিয়েছেন ঠিক তেমনই কোরআনও রাস্তা দেখিয়ে থাকে। এই জন্য কোরআন খোদার লিল ও তামিম খোদার মতো করেছে, হিদায়াত কোরআনের দিক নির্দেশনা রয়েছে। তো এইখানে এই আয়াতে হিদায়াত রাস্তা বাতলানোর অর্থ রয়েছে, আর যেখানে বলছে ইন্নাকাল্লাহ তাআলি হে নবী তুমি হেদায়ত করতে পারবে না মানে তুমি তৌফিক দিতে পারবে না, ওই অর্থ রয়েছে। হেদায়তের দুটো অর্থ, একটি শব্দের একাধিক অর্থ হইতে পারে, এই দুটি অর্থ হেদায়তের। আল্লাহ বলছেন যে সহজ সরল পথ কোনটি, সিরাতিল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর পথ, সিরাতিল্লাহ আল্লাহর পথ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, যারা জন্ম হয়েছে আসমান জমিনের সমস্ত কিছু, সমস্ত কিছু একমাত্র আল্লাহ, আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ শুনে রাখো সুতরাং ইলা আল্লাহ তাসীরু জুমু, সমস্ত কাজ সমস্ত বস্তু আল্লাহর কাছেই ফিরে যাবে। যখন আসমান জমিনের সবকিছুই আল্লাহ, তখন আকাশে ফিরে যাবে, আল্লাহর কাছে ফিরে যাবে। দেখেন আল্লাহর কাছে মানুষ কিভাবে ফিরে যাচ্ছে, আল্লাহর কাছে কিভাবে মানুষ ফিরে যাচ্ছে, মায়ের কাছ থেকে আসলেন, হ্যাঁ আসলেন না, তার কাছ থেকে আসলেন, আল্লাহর কাছ থেকে আসলেন। আবার কোথায় যাচ্ছেন, ধীরে ধীরে ধীরে ধীরে শক্তিশালী হলেন, আবার দুর্বল হইতে হইতে হইতে কবর পৌঁছে গেলেন, মাটিতে পৌঁছলেন, মাটি থেকে উঠবেন আবার আল্লাহর কাছে আসল মাঠে আসবেন। সমস্ত কাজ সমস্ত বস্তু সমস্ত দেবী সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে ফিরে যাবে। জিন যত রকমের সৃষ্টি, গাছপালা, আসমান জমিন, ফেরেশতা হাওয়ায় সব আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। সুতরাং যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই ঈমান আছে তাহলে গাফিলতি হবে না। এসব ভাইদের নামাজি গাফিলতি, যেসব ভাইদের ফরজ কাজে গাফিলতি, এই গাফিলতি কেন? যদি ইমান ইয়াকিন থাকে তাহলে গাফিলতি হওয়া অবশ্যই হতে পারে। আর যদি গাফিলতি থাকে আর বলেন যে আমার ইমান আছে, তাহলে আপনার ইমানে সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহটা মাফ করে দেন, অনেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম বোঝায় এবং তার প্রতি আমল করার সর্বস্তরে কোরআনে কারিমের বিধান বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাইরা আমাদের এখানে হাজির হয়েছেন এবং তাদের বিপদ আমার ভালোবাসি রয়েছে, আল্লাহ পাক তাদের যেন ভালোবাসি দূর করে দেন, আমাদের গুনাহটা আল্লাহ পাক যেন মাফ করে দেন, আমাদের আপনজনরা গুমরা হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক যারা অসৎ জীবন ধারণ করছে মুসলিম, তাদেরকে আল্লাহ পাক সৎ জীবন যাপন তৌফিক দান করেন। যেসব জালেমরা মুসলিমের জন্য অত্যাচার করছে আল্লাহ পাক যেন তাদের বড় শাস্তি দুনিয়াতে দেন, এবং যে শাস্তি থেকে মানুষরা যেন শিক্ষা পায়, আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করো। আর মুমিন মজলুম যারা জুলমের শিকার হয়েছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করো, আল্লাহ তাদের মধ্যে জুলমের অবসান ঘটাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতে ফেরদৌস দান করেন, আল্লাহ পাক আমাদের কবরের জীবনকে যেন সুখী করেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যেন বেঁচে রাখেন, ঈমানের অবস্থায় নিয়ে কামলের অবস্থায় রাখেন। আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইয়ের এখানে হাজির হচ্ছেন আল্লাহ পাক তাদেরকে ফরজ নামাজ ফজর নামাজ সহ আল্লাহ পাক আদায় করার জন্য তৌফিক দান করেন, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।